আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা, ওয়া সসালাতু ওয়া সসালামু আলা রাসূলিনাল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিহসানি ইলা ইয়াওমিদ্দিন। আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম সাদ, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। সূরা আরাফের আজকে আপনাদের সামনে তাফসীর করব। সূরা আরাফের নাম সূরা আরাফ এই জন্য যে এই সূরাই আরাফ শব্দটি উল্লেখিত হয়েছে। আরাফ এমন একটি স্থানকে বলা হয় যে স্থানটি জান্নাত এবং জাহান্নামের মাঝখানে হবে, এবং সেখানে ওই সব লোকেরা অবস্থান করবে বিচার দিবসে যাদের নেকি এবং গুনাহ সমান হয়ে যাবে, এবং তারা দেখতে থাকবে জান্নাতীদেরকে যে আমাদের সামনে এরা তো সকলে জান্নাতে চলে গেল। জাহান্নামীদেরকে দেখতে থাকবে যে এরা জাহান্নামে চলে গেল। জাহান্নামীদের দেখবে তখন বড়ই ভয় হবে, ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, কলিজা কেঁপে উঠবে। আর যখন জান্নাতীদেরকে দেখবে তখন বড় আশাবাদী হবে যে হায় যদি এই জান্নাতে আমরা যেতে পারতাম। শেষ পরিণামে আল্লাহ পাক রব্বুল আলমিনের রহমত তার গজবের উপর প্রাধান্য পাবে, যেমন হাদিসে কুদসিত রয়েছে, ইন্না রহমাতি সাবাকাত আলা গাজাবি, আমার রহমত আমার ক্রোধের উপর প্রাধান্য পাবে। আল্লাহ পাক তাদেরকেও শেষে জান্নাত দিবে। আল্লাহ পাক রব্বুল আলমিন এই সূরা আরম্ভ করেছেন চারটি অক্ষর দিয়ে, আলিফ লাম মিম সাদ। মহান আল্লাহ ইরশাদ করেছেন তারপরে, কিতাবুন উনজিলা ইলাইক, এই কিতাব আল কোরআন হে নবী তোমার প্রতি নাজিল করা হয়েছে, ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু, এতে তোমার অন্তরে যেন কোন রকমের কুণ্ঠাবোধ না হয়, সংকীর্ণতা না আসে, তোমার অন্তর যাতে সংকুচিত না হয়ে যায়। কি জন্য কুণ্ঠাবোধ হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই সূরার শুরুতে আল্লাহ পাক সান্ত্বনা দিয়েছেন, কারণ এই সূরা নাজিল হয়েছে মক্কী জীবনে, আর মক্কী জীবনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুলুম অত্যাচারের শিকার ছিলেন, তার সাহাবায়ে কেরাম গণ রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন জুলুম অত্যাচারের শিকার ছিলেন। এই সময় আল্লাহ পাক বারবার করে সান্ত্বনা দিয়েছেন, কোরআনে করিম নাজিল হচ্ছে, এর দায়িত্ব পালন করতে পারবো কিনা, এটা মানব জাতি পর্যন্ত পৌঁছে দিতে পারবো কিনা, এর হক আদায় করতে পারবো কিনা, মানুষের সামনে কি করে আমি দাঁড়াবো, তারা কি বলে জবাব দেবে, তখন আমি কি করব, এসব নিয়ে তুমি চিন্তিত হবে না, আর তোমার অন্তরে যাতে করে কোনো রকমের কুণ্ঠাবোধ না হয়। লেতুন জেরা বেহি, এই কোরআন দিয়ে তুমি সতর্ক করবে মানুষকে, ওয়া যিকরা লিল মুমিনিন, এবং মুমিনদের জন্য এতে রয়েছে উপদেশ। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কালিলাম মা তাযাক্কারুন, তোমরা তোমাদের প্রতি যা কিছু নাজিল করা হয়েছে তার অনুসরণ করো, মির রাব্বিকুম তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তার অনুসরণ করতে বলা হয়েছে। আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে আল কোরআনুল করিম, এবং আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, তাও হচ্ছে ওয়াহী, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের খেয়াল খুশি কোনো কথা বলেননি, যে কিছু বলতেন তা ওহী ভিত্তিক হইত। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, আল্লাহকে বাদ দিয়ে অন্য কোন পৃষ্ঠপোষকদের তোমরা অনুসরণ করিও না, আল্লাহ ছাড়া অন্যের অনুসরণ করিও না, আল্লাহ পাকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া আর কারো অনুসরণ করিও না, না ইবাদত বন্দিগির ক্ষেত্রে, না আনুগত্যের ক্ষেত্রে, না অনুসরণের ক্ষেত্রে। অন্ধত্বে বিশ্বাসী হবে না, বরং চোখ খুলে সঠিক পথে চলবে। আল্লাহ পাক বলছেন, কালিলাম মা তাযাক্কারুন, তোমরা অল্পই উপদেশ গ্রহণ করে থাকো। মহান আল্লাহ আরো বলছেন, ওয়া কাম মিন কারিয়াতিন আহলাকনাহা ফাজাআহা বাসুনা বায়াতান আও হুম কায়িলুন, এরকম অনেক জনপদ রয়েছে, অনেক দেশ রয়েছে, অনেক অঞ্চল রয়েছে যা আমি ধ্বংস করেছি, ফাজাআহ বাসুনা বায়াতান, আমার শাস্তি তাদের ওপর রাত্রে এসে গিয়েছিল যখন তারা ঘুমিয়েছিল, আহম কায়লুন, অথবা দুপুরে এসেছে যে সময় তারা বিশ্রাম নিচ্ছিল। আল্লাহ পাকের আজাব হঠাৎ করে এসেছে যখন তারা আল্লাহর দিনকে মানতে রাজি হয়নি, আল্লাহর নবীকে মানতে রাজি হয়নি, আল্লাহর কিতাবকে মানতে রাজি হয়নি। আল্লাহ পাক ইরশাদ করছেন, ফামা কানা দাওয়াহুম ইজ্জাহুম বাসুনা ইল্লা আন ক্বালু ইন্না কুন্না যালিমিন, যখন তাদের কাছে আমার শাস্তি চলে এসেছে, যখন শাস্তিকে নিজের চোখে প্রত্যক্ষ করে নিয়েছে, তখন আর কোনো বলার সুযোগ নেই, তখন তারা একমাত্র একটি কথা উচ্চারণ করেছে, তা হচ্ছে যে ইন্না কুন্না যালিমিন, আমরা তো জুলুম করেছি, আর সংশোধনের কোনো সময় নেই। আল্লাহ পাক বলছেন, ফালা নাসআলান্নাল্লাযিনা উরসিলা ইলাইহিম ওয়ালা নাসআলান্নাল মুরসালিন, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ ওইসব লোকদেরকে জিজ্ঞাসা করব যাদের কাছে নবী রাসূলগণকে প্রেরণ করা হয়েছে, অর্থাৎ প্রত্যেক উম্মতকে প্রত্যেক জাতিকে জিজ্ঞাসা করব যে তোমাদের কাছে নবী রাসূল এসেছিলেন কিনা এবং তারা সত্যের দাওয়াত পৌঁছে দিয়েছিলেন কিনা। আল্লাহ বলছেন ওয়ালা নাসআলান্নাল মুরসালিন, এমন কি যে রাসূলগণকেও জিজ্ঞাসা করব, উম্মতকেও জিজ্ঞাসা করা হবে এবং রাসূলগণকে জিজ্ঞাসা করা হবে যে তোমরা জাতিকে সঠিক দাওয়াত পৌঁছেছিলে কিনা, আল্লাহর বিধান তোমরা তাদের কাছে পৌঁছে দিয়েছিলে কিনা, তার প্রচার করেছিলে কিনা। ফালা নাকুসান্না আলাইহিম বিইলমিন, আল্লাহ বলছেন অবশ্যই অবশ্যই তাদের কাছে আমি জ্ঞানের ভিত্তিতে সত্য কাহিনী বর্ণনা করব। অমা কুন্না গায়বিন, আর আমি কখনো অনুপস্থিত ছিলাম না। সুতরাং অতীতে হোক বর্তমানে হোক যেখানে হোক না কেন, পূর্বে হোক পশ্চিমে হোক, যা কিছু ঘটেছে আমার চোখের সামনে ঘটেছে আর সেসব ঘটনা তোমাদের সামনে আমি বর্ণনা করব। আল্লাহ পাক ইরশাদ করেছেন ওয়াল ওয়াজনু ইয়াউমাইযিনিল হক, কিয়ামতের দিবসে দাঁড়ি পাল্লাই নেকি গুনাহ ওজন করা হচ্ছে চিরসত্য। আল্লাহ পাক দাঁড়ি পাল্লা কায়েম করবেন নেকি এবং গুনাহ ওজন করার জন্য, এতে কোনো সন্দেহ নেই। মহান আল্লাহ আরো ইরশাদ করেছেন ওয়া নাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিবসে আমি ন্যায় বিচারের দাঁড়ি পাল্লা কায়েম করব। ফালা তুযলামু নাফসুন শাইয়্যা, কোনো কারো সামান্যতম জুলুম অত্যাচার করা হবে না। আল্লাহ পাক বলছেন ফামান সাকালাত মাওয়াজিনু ফাউলাইকা হুমুল মুফলিহুন, সুতরাং যার নেকির পাল্লা ভারী হবে, ফাউলাইকা যাদের নেকির পাল্লা ভারী হবে, ফাউলাইকা হুমুল মুফলিহুন তারাই হবে সফল কাম, সার্বিক কল্যাণ তারা হাসিল করবে এবং তারা জান্নাত লাভ করবে। ওমান খাফাত মাওয়াজিনুহু ফাউলাইকা আল্লাযিনা খাসিরু আনফুসাহুম বিমা কানু বিআয়াতিনা ইয়াযলিমুন, আর যাদের নেকির পাল্লা হালকা হয়ে যাবে এরাই নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করবে, কারণ তারা আমার আয়াত সম্পর্কে জুলুম করেছে, আমার বিধান নাজিল হয়েছে তারা বাড়াবাড়ি করেছে এবং অস্বীকার করেছে। মহান আল্লাহ ইরশাদ করেছেন ওয়ালাকাদ মাক্কান্নাকুম ফিল আরদ ওয়া জাআলনা লাকুম ফিহা মা'ইশা ক্বালিলাম মা তাশকুরুন, আর নিঃসন্দেহে তোমাদেরকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করেছি এবং তোমাদের জন্য জীবিকার ব্যবস্থা করেছি, ক্বালিলাম মা তাশকুরুন, কিন্তু তোমরা তো খুব স্বল্পই শুকরিয়া আদায় করে থাকো, কৃতজ্ঞতা প্রকাশ করো না। ওয়ালাকাদ খালাকনাকুম, আর নিঃসন্দেহে তোমাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, সুম্মা সাওয়ারনাকুম, তোমাদের রূপ দান করেছি, তোমাদের গঠন দিয়েছি, সুম্মা কুল্লা লিল মালায়েকাতি ইসজুদু, অতঃপর আমি ফেরেশতাগণকে বলেছি ইসজুদু লি আদম, আদম আলাইহিস সালামকে সিজদা করো। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে মাটি দিয়ে তৈরি করলেন, তারপরে তাতে আত্মা দিলেন, সুন্দর গঠন দিলেন, তারপরে আল্লাহ পাক বললেন ফেরেশতাগণকে যে আদম আলাইহিস সালামকে তোমরা সিজদা করো। ফাসাজাদু ইল্লা ইবলিস, সকলে সেজদা করলেন, ইবলিস একমাত্র সেজদা করতে অস্বীকার করলাম, ইয়াকুম মিনাস সাজিদিন, সে সেজদা করলো না। কাল আল্লাহ পাক বললেন মা মানাকা আল্লাহ তাসজুদা ইজ আমারতুক, মহান আল্লাহ বলছেন যে হে ইবলিস, তোমাকে সেজদা করতে যে আদেশ করলাম তো তোমাকে সেজদা করতে কোন শক্তি বাধা দিল, কেন তুমি সেজদা করলে না? কালা, ইবলিস তখন বলেছিল আনা খাইরুম মিনহু, আমি তার চাইতে শ্রেষ্ঠ, খালাকতানি মিন নার, আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছো এবং আদমকে তুমি কাদা দিয়ে সৃষ্টি করেছো, আর কাদার চাইতে আগুনের ক্ষমতা বেশি, আগুন ওপর দিকে যায় আর মাটি কাদা তো নিচের দিকে যায়। আল্লাহ পাক বলেন কালা ফাহবেত মিনহা, এখান থেকে নেমে যাও, ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা, এই জান্নাতে থেকে তুমি এখানে অহংকার প্রকাশ করবে এটা চলবে না, ফাখরুজ, তুমি বেরিয়ে যাও, ইন্নাকা মিনাস সাগিরিন, তুমি লাঞ্ছিত অপদস্থদের অন্তর্ভুক্ত হবে। মহান আল্লাহ সূরায়ে আরাফের আয়াত নম্বর 14 তে ইরশাদ করেছেন কালা আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আল্লাহ পাক এখানে ইবলিসের কথা বর্ণনা করছেন যে ইবলিসকে যখন বিতাড়িত করে দেওয়া হইল, সে যখন অবাধ্য হইল আল্লাহ পাকের, আদম আলাইহিস সালামকে সিজদা করতে সম্মতি প্রকাশ করলো না, অহংকার প্রকাশ করলো, তখন আল্লাহ পাক তাকে লাঞ্ছিত ঘোষণা করলেন আর তাকে বললেন যে তুমি নেমে যাও এখান থেকে, আমার রহমত থেকে তুমি বঞ্চিত। তখন সে আল্লাহর কাছে কিছু ছাড় চেয়ে নিয়ে নিয়েছিল, সে বলেছিল কালা আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, হে আল্লাহ আমাকে কিয়ামত পর্যন্ত, পুনরুত্থানের দিবস পর্যন্ত অবসর দাও, ছাড় দাও, কিছু ক্ষমতা দাও। কালা ইন্নাকা মিনাল মুনজারিন, তোমাকে অবসর দেওয়া হইল। ইবলিস বলল কালা ফাবিমা আগওয়াইতানি লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আইমানিহিম ওয়া শামাঈলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। ইবলিস শয়তান বলল যে আল্লাহ আমাকে তো পথভ্রষ্ট তুমি করেই দিলে, তাহলে আমি তোমার সহজ সরল রাস্তায় বসে থাকব, তারপরে আমি এই মানব জাতির সামনে আসব, তাদের সামনে থেকে এবং সামনে থেকে তাদেরকে পদস্খলন ঘটাবো, অমিন খালফেহিম পিছন থেকে আসবো এবং তাদেরকে পথভ্রষ্ট করবো, ওয়ান আইমানহিম ডান দিক থেকে আসবো, ওয়ান শামাইল তাদের বাম দিক থেকে আসবো, চারিদিক থেকে আমি তাদের ওপর আক্রমণ করবো আমার ওয়াসওয়াসা কুমন্ত্রণা দিয়ে, ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, আর তাদের অধিকাংশ লোককে তুমি কৃতজ্ঞ পাবে না, তারা অকৃতজ্ঞ হয়ে পড়বে, কুফরি করবে। আল্লাহ পাক বললেন, কালা উখরুজ মিনহা মাজউমান মাদহুরা, তুমি এখান থেকে বেরিয়ে পড়ো মাজউমান মাদহুরা, বিতাড়িত হয়ে এবং ধিকৃত হয়ে, রহমত থেকে বঞ্চিত হয়ে। লামান তাবিআকা মিনহুম, মানব জাতির মধ্য থেকে যদি কেউ তোমার অনুসরণ করে, লাআমলান্না জাহান্নামা মিনকুম আজমাইন, তাহলে এই তোমাকে এবং তোমার মতো তোমার অনুসারীদেরকে দিয়ে আমি জাহান্নামকে পরিপূর্ণ করব। আল্লাহ পাক বললেন, ওয়ায়া আদম, আদম আলাইহিস সালামকে সম্বোধন করে ইরশাদ করেছেন, উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাত, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো, ফাকুলা মিন হাইসু শিয়তুমা, যেখান থেকে তোমাদের মন চাই তোমরা পানাহার করতে থাকো, ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা, কিন্তু এই গাছের কাছে যাবে না, ফাতাকুনা মিনাল যালিমিন, না হলে জালেমদের দলভুক্ত হয়ে যাবে, ফাওয়াসওয়াসা লাহুমা শায়তান, কিন্তু উভয়কে শয়তান কুমন্ত্রণা দিল, লিউবদিয়া লাহুমা মা উরিয়া আনহা মিন সাওআতিহিমা, যাতে করে তাদের লজ্জা স্থান যে ঢাকা রয়েছে তা প্রকাশ করে দিতে পারে। তাহলে ইবলিশ শয়তানের সবচাইতে বড় যে উদ্দেশ্য তা হচ্ছে যে মানুষকে আল্লাহ পাকের বিরুদ্ধাচরণ করিয়ে, নাফরমানি করিয়ে তাদেরকে উলঙ্গ করিয়ে দেবে, আর তাই করেছিল আমাদের মাতা পিতা আদম এবং হাওয়া আলাইহিমাসসালামের সাথে। ওয়াকাল, এবং এই ইবলিস বলতে লাগলো, মা নাহাকুমা রাব্বুকুম আন হাযিহি শাজারা ইল্লা আন তাকুনা মালাকাইনি আও তাকুনা মিনাল খালিদিন, তোমাদের প্রতিপালক যে এই গাছের কাছে যেতে নিষেধ করেছেন, এই জন্য নিষেধ করেছেন যে যদি এই গাছের ফল খাও তাহলে তোমরা ফেরেশতা হয়ে যেতে পারবে। এই গাছ কোন গাছ ছিল এ সম্পর্কে বাড়াবাড়ির কোনো প্রয়োজন করেন না, যে কোনো গাছ হোক না কেন, আল্লাহ পাকের উদ্দেশ্য নির্দিষ্ট গাছ নয়, বরং পরীক্ষা করা যে আমার যে নিষেধাজ্ঞা তা মেনে চলছে কিনা এবং তা মনে রাখতে পারছে কিনা। একসঙ্গে লোকেরা গম বলেছে কিন্তু এর কোনো সহি প্রমাণ কোরআন এবং হাদিসে নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ইল্লা আন তাকুনা মালাকাইনা ও তাকুনা মিনাল খালিদিন, ইবলিস বলেছিল যে যদি এই গাছ থেকে তোমরা খাও হে আদম হাওয়া, তাহলে হয় ফেরেশতা হয়ে যেতে পারবে, সেটাও তোমাদের জন্য খুব ভালো, অথবা চিরকাল এই জান্নাতে থাকতে পারবে, আর আল্লাহ তোমাদেরকে চিরকাল জান্নাতে থাকতে দেবে না, সেই জন্যই এই কাজ করেছেন, এই আদেশ করেছেন। আল্লাহ পাক বলছেন, ওয়া কাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, আর এই শয়তান বারবার করে আদম এবং হাওয়া আলাইহিমাসসালামের সামনে এসে শপথ করা শুরু করলো এবং বলতে লাগলো যে আমি তোমাদের দুজনের জন্য অত্যন্ত হিতাকাঙ্ক্ষী দরদী। আল্লাহ পাক বলছেন, ফাদাল্লাহুমা বিগুরুর, প্রতারিত করে তাদেরকে অধঃপতনে নামিয়ে দিল, পৃথিবীতে নামিয়ে দিল। ফালাম্মা যাকা শাজারা, তা যখন সেই গাছ থেকে উভয়ে আসাদন গ্রহণ করে নিলেন আদম এবং হাওয়া, বাদাত লাহুমা সাওআতুহুমা, তখন তাদের লজ্জা স্থান প্রকাশ পেয়ে গেল, জান্নাতের কাপড় খুলে গেল। ওয়াতাফিকা ইয়াকসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ, তখন তারা জান্নাতের গাছের পাতা দিয়ে লজ্জা স্থানের ওপর জড়ানো শুরু করলেন, যাতে করে লজ্জা স্থান আবৃত করা সম্ভব হয়। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির মধ্যে লজ্জাকে সৃষ্টিগত ভাবে দিয়ে দিয়েছেন, এই জন্য একটি ছোট বাচ্চাকেও যদি কাপড়টা খুলে নেন তাহলে দেখা যায় যে লজ্জা পায়। যাদের প্রকৃতি বিকৃত হয়ে গেছে, যারা আল্লাহর যে সৃষ্টিগত প্রকৃতি রয়েছে তা থেকে দূরে সরে গেছে, যারা পারিপার্শ্বিক অবস্থার জন্য তারা অমানুষ হয়ে গেছে, তাদের কথা ভিন্ন। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেক শিশু ইসলামের ফিতরাতের উপর জন্মায়, কিন্তু তার পারিপার্শ্বিক অবস্থা, তার বাবা মা, তার আত্মীয় স্বজন, তাদেরকে যেমন তারা হয় তেমনই তাদেরকে বানিয়ে দেয়। যদি তাদের পরিবেশের লোকেরা নোংরা এবং উলঙ্গ হয় তাহলে উলঙ্গ বানিয়ে দেয় ওসব মেয়েদেরকে, ওসব ছেলেদেরকে। আল্লাহ পাক বলছেন, ওয়াদনাদাহুমা রাব্বুহুমা, তখন তাদের প্রতিপালক ডাক দিয়ে বললেন, আলাম আনহাকুম আন তিলকুমাস শাজারা, হে আদম হাওয়া, তোমাদেরকে এই গাছ থেকে কি আমি নিষেধ করিনি? ওয়াকুল লাকুমা, আর এটাও কি বলে দিনি, ইন্নাস শায়তান লাকুম আদু মুবিন, শয়তান তোমাদের খোলাখুলি দুশ্মন। কালা, তখন আদম এবং হাওয়া আলাইহিমাসসালাম আল্লাহ পাকের কাছে দোয়া করেছিলেন, সূরা আরাফের আয়াত নম্বর 23, মহান আল্লাহ ইরশাদ করেছেন, উভয়ে বললেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, দুজনে আল্লাহ পাকের কাছে কেঁদে কেঁদে দোয়া করতে লাগলেন আর বললেন, হে আমাদের প্রতিপালক, যালামনা আনফুসানা, আমরা আমাদের উপর জুলম অত্যাচার করেছি, তোমার বিরুদ্ধাচরণ করি, নাফরমানি করি, ওয়াইল্লাম তাগফিল্লানা ওয়া তারহামনা, আল্লাহ আমাদেরকে যদি মার্জনা না করো তুমি এবং আমাদের উপর দয়াবান যদি না হও, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে তো আমরা ক্ষতিগ্রস্ত হয়ে গেছি, সর্বনাশ আমাদের হয়ে গেছে। এই হচ্ছে কোরআনি দোয়া, যাতে না কোন ওসিলা মাধ্যম দিয়ে দোয়া করা রয়েছে, এখান থেকে আমাদের শিক্ষার বিষয় রয়েছে। কারণ আজকাল অধিকাংশ মুসলিম আর অধিকাংশই বিদাতপন্থী, তারা সরাসরি আল্লাহ পাকের কাছে দোয়া করতে জানে না। কোরআনি অসংখ্য দোয়া রয়েছে, আর একটি কোন দোয়াতে ওসিলা মাধ্যম দিয়ে দোয়া করার কোনো প্রমাণ নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে অসংখ্য দোয়া রয়েছে, কোন একটি হাদিসে কোন মাধ্যম দিয়ে ওসিলা দিয়ে কারো বরাত দিয়ে দোয়া করা আপনি পাবেন না। তারপরও ফামাল্লাযীনা ফী কুলুবিহিম যাইগ, এদের অন্তরে বকরতা আছে, এরা সুন্নাত ছেড়ে দিয়ে, কোরআনি দোয়া ছেড়ে দিয়ে, নবী সাল্লামের মাসুর দোয়া ছেড়ে দিয়ে বিদাতি দোয়ার পিছনে ছুটি। আর এক শ্রেণীর লোকেরা এর চাইতে বেশি বাড়াবাড়ি করেছে, আর তারা করেছে কি, যে আল্লাহ ছাড়া অন্যের কাছে চাওয়া শুরু করেছে। আল্লাহ পাক আমাদেরকে যেন হিদায়াত দান করেন। সুতরাং আদম আলাইহিস সালাম এই দোয়া করেছেন আল্লাহ পাকের কাছে, আল্লাহ পাক তাকে মাফ করেছিলেন এবং তার স্ত্রীকে মাফ করেছিলেন। পক্ষান্তরে যে বিদাতিরা জাল হাদিস বর্ণনা করে যে আদম আলাইহিস সালাম প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরে দোয়া করেছেন, সেটি ভ্রান্ত কথা, সেটি কোনো সঠিক কথা নয়। আল্লাহ পাক ইরশাদ করছেন, কালাহ বেতু বাদুকুম লি বাদিন আদু ওয়ালাকুম ফিল আরজ মুস্তাকারু ওয়া মাতাউন ইলাহিন। আল্লাহ পাক বললেন যে তোমরা নেমে যাও, আদম হাওয়া তোমরা নেমে যাও, বাদুকুম লি বাদিন আদু, তোমাদের একে অপরের শত্রু, মানুষ মানুষের শত্রুতা করবে, এ একটি অর্থ হইতে পারে। আর একটি তাফসির করা হয়েছে যে তোমাদের একে অপরের শত্রু অর্থাৎ ইবলিশ শয়তান, জিন শয়তান তোমাদের শত্রু আর তোমরা জিন শয়তানের শত্রু। ওয়ালাকুম ফিল আরজে মুস্তাকার, এবং তোমাদের জন্য পৃথিবীতে আবাস স্থান রয়েছে, অমাতাউন ইলাহিন, এবং নির্দিষ্ট সময়ের জন্য জীবিকার ব্যবস্থা রয়েছে। পৃথিবীতে নির্ধারিত সময় দিয়েছি, সেই সময়টা কাটিয়ে মৃত্যুবরণ করবে, আবার আমার কাছে ফিরে আসবে। যদি তোমরা ইমানের সাথে সৎ আমলের ওপর থাকো, তাহলে আবার এই হারিয়ে যাওয়া জান্নাতকে লাভ করবে আর সেখানে আবার ফিরে আসবে। আর যদি তোমরা সেখানে বিভ্রান্তির শিকার হয়ে যাও, ইমান এবং সৎ আমলকে ছেড়ে দাও, তাহলে তোমাদেরকে জাহান্নামের অধিবাসী হতে হবে। আল্লাহ পাক ইরশাদ করেছেন, কালা ফিহা তাহিয়াওনা ওয়া ফিহা তামুতুনা ওয়া মিনহা তুখরাজুন, এই পৃথিবীতেই জমিনে তোমরা জীবন যাপন করবে, ওয়া ফিহা তামুতুনা, আর এখানেই তোমরা মৃত্যুবরণ করবে, ওয়া মিনহা তুখরাজুন, এই মাটি থেকেই তোমাদেরকে উদ্গত করা হবে, বের করা হবে। আল্লাহ পাক আরো ইরশাদ করেছেন, ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসান ইউআরি সাওআতিকুম ওয়া রিশা وَلِبَاسُ التَّقْوَى ذَلِكَ خَيْرٌ ذَلِكَ مِنْ آيَاتِ اللَّهِ لَعَلَّهُمْ يَتَذَكَّرُونَ হে আদম সন্তান, قد انزلنا عليكم لباسا, তোমাদের প্রতি আমি পোশাক পরিচ্ছদ নাযিল করেছি। তাহলে পোশাক পরিচ্ছদ যা দিয়ে আমরা আমাদেরকে আবৃত করি, আমাদের লজ্জাস্থান ঢাকি এবং শীত থেকে আমরা বাঁচি, গরম থেকে আমরা বাঁচি। আল্লাহ পাক বলছেন যে এটা আল্লাহ পাকের বিশেষ নিয়ামত যা আল্লাহ নাযিল করেছেন, এবং মানুষের পেটের খাদ্যের ব্যবস্থার আগে লেবাস পোশাকের ব্যবস্থার প্রয়োজন। এই জন্য আদম আলাইহিস সালাম যখনই জান্নাত থেকে আল্লাহ পাক বের করে দিচ্ছেন, তখনই প্রথম পেটের চিন্তা না করে, প্রথম কি খাবেন, কি পান করবেন, পানি কোথায় পাবেন, এসব চিন্তা না করে প্রথম লজ্জাস্থান আবৃত করা শুরু করেছেন। ইউ আর ইসাওআতুকুম, এই পোশাক পরিচ্ছদ তোমাদের লজ্জাস্থানকে আবৃত করবে, ওয়া রিশা, এবং তোমাদের শোভা বর্ধনের জন্য আমি নাজেল করেছি। এই পোশাক পরিচ্ছদ তোমাদের শোভা বর্ধনের জন্য নাজেল করেছি, সুন্দর লাগবে। দেখেন একজন উলঙ্গ যদি থাকে কত খারাপ লাগে, একজন মহিলা যদি শরীরে যেসব অংশ ঢাকতে হয় সেসব যদি খোলা রাখে, তাহলে রুচিশীল মানুষকে, যারা ভদ্র মানুষ, তাদেরকে কত নোংরা লাগে। ওয়ালিবাসু তাকওয়া যালিকা খায়র, আল্লাহ ভীরুতার যে পোশাক পরিচ্ছদ রয়েছে সেটাই হচ্ছে অত্যন্ত কল্যাণকর। যালিকা মিন আয়াতিল্লাহ, এ হচ্ছে আল্লাহ পাকের নিদর্শন সমূহের অন্তর্ভুক্ত। লা আল্লাহুম ইয়াজাক্কারুন, যাতে করে তারা উপদেশ গ্রহণ করতে পারে। মহান আল্লাহ ইরশাদ করছেন, ইয়া বানি আদম, হে আদম সন্তান, লা ইয়াফতিনান্নাকুম আশ-শায়তানু কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ ইয়ানযিউ আনহুমা লিবাসাহুমা লিইউরিয়াহুমা সাওআতিহিমা, হে আদম সন্তান, তোমাদেরকে শয়তান যেন ফিতনায় নিমজ্জিত না করতে পারে, তোমাদের ঈমান কেড়ে না নিতে পারে। কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ, যেমন তোমাদের মাতা পিতা আদম এবং হাওয়া আলাইহিমাস সালামকে জান্নাত থেকে বের করে দিয়েছে, তাদের থেকে তাদের পোশাক পরিচ্ছদ কেড়ে নিচ্ছিল, লিইউরিয়াহুমা সাওআতিহিমা, যাতে করে তাদের লজ্জাস্থানকে দেখাতে পারে, লজ্জাস্থান উন্মুক্ত হয়ে যায়। ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবীলুহু মিন হাইসু লা তারাউনাহুম, এই জিন শয়তান ইবলিস তোমাদেরকে দেখতে পায় এবং তার দলবল দেখতে পায় এমন স্থান থেকে, এমন জায়গা থেকে যে তোমরা তাদেরকে দেখতে পাও না। ইন্না জাআলনা শায়াতিনা আউলিয়া লিল্লাযিনা লা ইউমিনুন, শয়তান ওই সব লোকের বন্ধু যারা বিশ্বাস করে না আল্লাহ, বিশ্বাস করে না পরকালে, বিশ্বাস করেন আল্লাহ প্রদত্ত বিধান আল কোরআনে, বিশ্বাস করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, তাদের হচ্ছে বন্ধু। ওয়াইদা ফাআলু ফাহিশাতান ক্বালু ওয়াজাদনা আলাইহি আবাআনা, যখন তারা অশ্লীল কাজ করত, আরব মুশরিকরা অশ্লীল কাজ করত, আর বিশেষ করে তাদের এই অশ্লীলতা বলা হয়েছে তারা উলঙ্গ হয়ে কাবার তওয়াফ করত, বাইরে থেকে যারা মক্কায় আসত উলঙ্গ হয়ে তওয়াফ করত, আর এই রকমই উলঙ্গ হওয়াকে ধর্ম মনে করে আরো এরকম অনেকে রয়েছে, অনেক পত্তলিকরাও রয়েছে। আল্লাহ পাক বলেছেন ওয়াইদা ফাআলু ফাহিশা, যখন এই রকম নোংরামি তারা করত আর তাদেরকে বলা হয়তো এটা তো নোংরামি অশ্লীলতা, তখন তারা বলতো ওয়াজাদনা আলিহ আবা আন, আমাদের পূর্বপুরুষদেরকে এইরকমই করতে দেখেছি, তারা কাবা ঘরের উলঙ্গ হয়ে তওয়াফ করত, নারী পুরুষ একাকার হয়ে উলঙ্গ হয়ে তওয়াফ করত জাহিলিয়াতের যুগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ব যুগে, আর তারা বলতো আলিয়াউমা ইয়াবদু বাদুহু আও কুল্লাহু, আজকে কিছু অংশ হয়তো খুলবে অথবা পুরোই খুলে যাবে, উলঙ্গ থাকবো, আমা বাদা মিনহু ফালা উহিল্লুহু, আর যদি খুলেও দিই সেটা কারোর জন্য হালাল করছি না, বরং এটা আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে করছি। তাহলে তারা নোংরামি করে আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্য করত, এই ছিল তাদের অজ্ঞতার অবস্থা। আল্লাহ পাক বলছেন যে তারা বলতো যে আমাদের পূর্বপুরুষকে এইরকমই পেয়েছি, আল্লাহ আমারানা বে, আর মিথ্যা কথা বলতো যে আল্লাহ আমাদেরকে এইরকম উলঙ্গ হয়ে বাইতুল্লাহর তওয়াফ করতে বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিদায় হজে গেলেন, তার এক বছর আগে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হজে পাঠালেন নেতৃত্ব দিয়ে এবং বললেন এবার গিয়ে ঘোষণা করে দাও এই হজের মৌসুমে যে আল্লাহ ইয়াতুফা বিল বাইতে ওরিয়ান, কোন উলঙ্গ ব্যক্তি আগামী বছর যেন বাইতুল্লাহর তওয়াফ করতে না দেখা যায়, আর কোন মুশরিক যাতে করে এই হারামের এলাকায় না প্রবেশ করে। আল্লাহ পাক বলেছেন কুল ইন্নাল্লাহ লা ইয়ামুরু বিল ফাহশা, হে নবী বলে দাও নিশ্চয় আল্লাহ পাক কখনো অশ্লীলতার আদেশ করতে, অশ্লীল কথা অশ্লীল কাজের কখনো আল্লাহ পাক আদেশ করতে পারেন না। আতাকুলুনা আলাল্লাহি মা লা তাআলামুন, আল্লাহ সম্পর্কে তোমরা এমন কথা বলছো যে সম্পর্কে তোমাদের জ্ঞান নেই। তাহলে এই রকমই যেসব লোকেরা বলে যে নারী পুরুষ সমান অধিকার, ন্যায্য অধিকার বলে না, তারা সমান অধিকার বলে, তারপর নারী পুরুষকে আমরা সমান করতে চাই, সাম্য চাই, এসব মিথ্যা কথা। আল্লাহ পাক সমান করেননি, বরং সুবিচার চাইতে হবে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে, যার যে হক আছে তাই দিতে হবে। আজকে নারীরা উন্মুক্ত হয়ে চলাফেরা করে আর পুরুষরাই ঢাকে, যাদেরকে ঢাকার আল্লাহ পাক আদেশ করেছেন গোটা শরীর তারা তো খুলে রাস্তাঘাটে ঘোরাফেরা করে, আর যাদের কিছু অংশ খোলার আল্লাহ পাক আদেশ করেছেন শরীরে তারা তো ভালো করে ঢেকে থাকে। এইভাবে মানব জাতির অধিকাংশ লোকের প্রকৃতি বিকৃত হয়ে গেছে, আল্লাহ পাক তাদেরকে যেন হেদায়াত দান করেন এবং মুসলিম উম্মাকে এই সৈলাব থেকে, এই বন্যায় প্লাবিত হওয়া থেকে আল্লাহ পাক যেন রক্ষা করেন। এখানে আমার আলোচনা শেষ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নেক আমলে তৌফিক দান করেন, আল্লাহ পাক শয়তানের অনিষ্ট থেকে আমাদের বেঁচে থাকা যেন তৌফিক দান করেন। ওসল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সসালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বি ইহসান ইলা ইয়াউমিদ্দিন আম্মা বা'দ ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম কুল আমারা রাব্বী বিল ক্বিসতি ওয়া আকিমু ওয়ুজুহাকুম ইনদা কুল্লি মসজিদ ওয়া দ'উহু মুখলিসিনা লাহুদ্দিন কামা বাদা'আকুম তা'উদুন। আল্লাহ পাক সূরা আরাফের আয়াত নম্বর 29 এ ইরশাদ করেছেন কুল আমারা রাব্বী বিল ক্বিসত ওয়া আকিমু ওয়ুজুহাকুম ইনদা কুল্লি মসজিদ, হে নবী তুমি বলে দাও যে আমার প্রতিপালক আমাকে ন্যায় পরায়ণতার নির্দেশ করেছেন, অর্থাৎ ন্যায়সঙ্গত জীবন যাপনের আল্লাহ পাক আমাকে আদেশ করেছেন, সুতরাং আমি কখনো কারো উপর অন্যায় করি না, করব না। ওয়া আকিমু ওয়ুজুহাকুম ইনদা কুল্লি মসজিদ, এবং তোমরা তোমাদের মুখমণ্ডলকে প্রত্যেক সেজদার সময় সোজা করে নাও এবং মনোযোগ সহকারে ইবাদত বন্দিগী করো। এ আয়াতের অর্থ হচ্ছে যে যখন ইবাদত বন্দিগী করবে, নামাজে আসবে, সেজদে আসবে, তখন মনোযোগ কে নিবদ্ধ করবে আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে, এবং সিজদার দিকে তোমার নজর থাকবে, এদিক ওদিক চিন্তাও করবে না, না এদিক ওদিক দেখবে, না এদিক ওদিক ঘোরাফেরা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াদউহু মুখলিসিনা লাহুদ্দিন, এবং একমাত্র তার কাছে দোয়া করো তার জন্য আনুগত্যকে নিখুঁত নির্ভেজাল করি। কামা বাদাআকুম তাউদুন, যেমন আল্লাহ তোমাদের প্রথম সৃষ্টি করেছেন তেমনই তোমরা ফিরে যাবে, অর্থাৎ যেমন আল্লাহ ফাকর রব্বুল আলামিন তোমরা কিছু ছিলে না নিয়ে এসেছেন, আবার তোমাদেরকে মৃত্যু দান করবেন, আবার তোমাদেরকে উঠাবেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন ফারিকান হাদা ও ফারিকান হাক্কা আলাইহিমুদ দালাল, এক দল সঠিক পথ পেয়েছে আর আরেক দল তাদের জন্য গুমরাহি সাব্যস্ত হয়েছে, সুতরাং তারা সঠিক রাস্তা ধরবে না। ইন্নাহুম ইত্তাখাযুশ শায়াতিন আউলিয়া মিন দুনিল্লাহ, তারা আল্লাহকে বাদ দিয়ে শয়তানদেরকে নিজের পৃষ্ঠপোষক, নিজের বন্ধু হিসাবে, নিজের আইনদাতা হিসাবে গ্রহণ করেছে। মানুষ শয়তানদের মধ্য থেকে, জিন শয়তানদের মধ্য থেকে, ওয়াহসাবুন আন্নাহুম মুহতাদুন, এবং তারা ধারণা করে যে তারাই সঠিক পথ প্রাপ্ত। যারা সেকুলারিজমের কথা বলে, যারা গণতন্ত্রের কথা বলে, যারা এই রকম কুফরি মতবাদের কথা বলে, যারা নারী স্বাধীনতার কথা বলে, যারা সকলকে সমান করে দেব এইসব কথা বলে, যারা নারীদের ক্ষমতায়নের কথাবার্তা বলে, এসব কথা চাকচিক্যময় কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে তারা মনে করে যে আমরা সঠিক পথে, কিন্তু তারা বিভ্রান্তির পথে রয়েছে। আর তাদের বন্ধু হচ্ছে শয়তান। শয়তান সব সময় নারীদেরকে রাস্তাঘাটে নামিয়ে দিয়ে মানব জাতির চরিত্র নষ্ট করার জন্য লেগে রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া বানি আদম খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ ওয়া কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। হে আদম সন্তান, তোমরা তোমাদের সাজসজ্জা গ্রহণ করো প্রত্যেকটি মসজিদের নিকটে। আল্লাহ পাক বলছেন, ওয়া কুলু ওয়াশরাবু, তোমরা পানাহার করো, ওয়া লা তুসরিফু, আর তোমরা অপচয় করিও না, অপব্যয় করিও না। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, আল্লাহ অপব্যয়কারীদেরকে ভালোবাসেন না। কুল মান হাররামা জিনাতাল্লাহ আল্লাতি আখরাজা লি ইবাদিহি আত-তাইয়্যিবাতি মিনার রিজক। হে নবী, তুমি বলে দাও যে আল্লাহ পাকের শোভা মণ্ডিত সৌন্দর্য কে হারাম করেছে। আল্লাতি আখরাজা লি ইবাদিহি, যা তার বান্দাদের জন্য তিনি পৃথিবীতে দান করেছেন। আত-তাইয়্যিবাতি মিনার রিজক, এবং ভালো পবিত্র রিজিক আল্লাহ পাক যে পৃথিবীতে মানব জাতির জন্য রেখেছেন তা কে হারাম করে, অর্থাৎ ভালো পোশাক পরিচ্ছদ এবং ভালোভাবে সাজা, ভালো খাবার কে হারাম করেছে? এগুলি হারাম নয়। কারণ একসময় লোকেরা মনে করে যে জীবনে কষ্ট সাধন করা এবং সচ্ছলতা থাকা সত্ত্বেও কষ্টের জীবন যাপন করা, না খেয়ে থাকা, বৈরাগ্যবাদ অবলম্বন করা, বনে জঙ্গলে চলে যাওয়া, সংসার ত্যাগী হয়ে স্ত্রী গ্রহণ না করা, বাড়িতে না বাস করা, এগুলি হচ্ছে ধর্মীয় কাজ। আল্লাহ পাক তাদের খণ্ডনে এই আয়াত নাজিল করেছেন। কুল হিয়া লিল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া। হে নবী, তুমি বলে দাও এই ভালো সাজসজ্জা এবং ভালো রিজিক ওই সব লোকদের জন্য যারা ঈমান নিয়ে এসেছে, তাদের জন্য ফিল হায়াতিদ দুনিয়া, পৃথিবীতেও। খালেসাতান ইয়াউমাল কিয়ামা, এবং কিয়ামতের দিনে তাদের জন্য একেবারে বিশেষ ভাবে। সেই কিয়ামতের দিনে আল্লাহ মুমিন ছাড়া অন্য কাউকে এই পাক পবিত্র রিজিক দান করবেন না, বরং যারা অস্বীকারী, যারা বেদিন, যারা আল্লাহকে চেনেনি, পরকাল সম্পর্কে বিশ্বাসী হয়নি, যারা সৎকর্ম করেনি, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বড়ই অশান্তির খাবার, অশান্তির পানীয় রেখেছেন, যেসব কথা কোরআনে কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেছেন। কাযালিক নুফাসসিরুল আয়াত লিকাউমি ইয়ালামুন, এইভাবে আমি আয়াতগুলিকে বিশদভাবে বর্ণনা করি জ্ঞানী জাতির উদ্দেশ্যে। আল্লাহ পাক ইরশাদ করেছেন, কুল ইন্নামা হাররামা রব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান ওয়াল ইসমা ওয়াল বাগয়া বিগাইরিল হক ওয়া আন তুশরিকু বিল্লাহি মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন। আল্লাহ পাক এখানে কয়েকটি হারাম বস্তুর কথা বর্ণনা করেছেন। হে নবী, বলে দাও ইন্নামা হাররামা রব্বিয়াল ফাওয়াহিশ, আমার প্রতিপালক অশ্লীল কাজ, অশ্লীল কথাগুলিকে হারাম করেছেন। মা যাহারা মিনহা ওয়া মা বাতান, তা প্রকাশ্যে হোক অথবা গোপনে হোক। গোপনে যদি অশ্লীল কাজ হয় তার মানে সেটা চলবে এমন কথা নাই, যে কোনো অবস্থায় আল্লাহ পাক হারাম করেছেন। ওয়ালি ইসমা, এবং পাপ কাজকে আল্লাহ হারাম করেছেন। ওয়াল বাগি, এবং জুলম অত্যাচার বাড়াবাড়িকে আল্লাহ পাক হারাম করেছেন, বেগাইরুল হক অন্যায় ভাবে। ওয়া আন তুশরিকু বিল্লাহ মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা, যে সম্পর্কে আল্লাহ পাক কোনো সনদ দলিল প্রমাণ নাজিল করেননি, সে সম্পর্কে তুমি শিরক করবে আল্লাহর সাথে। অর্থাৎ শিরক এমন একটি বাতিল মতবাদ, আল্লাহর সাথে কাউকে অংশীদার স্থাপন করা এমন বাতিল ভ্রান্ত মতবাদ, যে আল্লাহ পাক কোনো যুগেই তাকে দীন বলে, ধর্ম বলে নাজিল করেননি। ওয়ান তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, আর আল্লাহ সম্পর্কে এমন কোনো কথা বলবে, আল্লাহর দীন সম্পর্কে এমন কথা বলবে, শরীয়তের আকীদা অথবা মাসলা মাসাইলের ক্ষেত্রে এমন কথা বলে, এমন ফতোয়া দিবে যে সম্পর্কে সম্যক তোমাদের জ্ঞান নেই। আল্লাহ পাক ওই সব কথা বলেননি, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্যার সমাধান দেননি। এইরকম কথা বলা, তাহলে দীন সম্পর্কে না জেনে কথা বলা, এটি হচ্ছে কাবিরা গুনাহ, যার কথা আল্লাহ পাক এখানে উল্লেখ করে সতর্ক করেছেন যে আল্লাহ পাক এটাও হারাম করেছেন। আল্লাহ পাক বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেক জাতির নির্ধারিত সময় রয়েছে। ফায়জা যা আজালহুম, তাদের যখন নির্ধারিত সময় চলে আসবে মৌতের সময়, অথবা যখন পাপিষ্ট হয়ে যায় তখন তাদের ধ্বংসের একটা নির্ধারিত সময় রয়েছে। লা ইয়াস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইয়াস্তাকদিমুন, তাদের সামান্য মুহূর্তের জন্য তাদের ক্ষেত্রে বিলম্ব করা হবে না, আর আগেও করে দেওয়া হবে না। ইয়া বানি আদম, হে আদম সন্তান, ইম্মা ইয়াতিয়ান্নাকুম রুসুলুম মিনকুম, তোমাদের মধ্যে থেকে যদি কোনো রাসূল তোমাদের কাছে আসে, ইয়াকুসুনা আলাইকুম আয়াতি, এবং আমার আয়াতগুলি তোমাদেরকে পড়ে শোনাই, ফামানিত্তাকা, তারপরে যেই ব্যক্তি আল্লাহ ভীরু হবে, সংযত হবে, ওয়াসলাহা, এবং সংশোধন করে নেবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তার কোনো ভয় নেই এবং তাদের কোনো চিন্তা নেই। যারা নিজে সংশোধন করে নেবে, নিজে সংযত হয়ে পাপমুক্ত হয়ে যাবে, তাদের কোনো ভয়ও নেই এবং তাদের কোনো দুশ্চিন্তাও নেই। আল্লাহ পাক ইরশাদ করেছেন, আল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা, আর যারা আমার আয়াতগুলিকে মিথ্যা প্রতিপন্ন করবে, আল্লাহর বিধানকে মেনে নিতে রাজি হলো না, ওয়াস্তাকবারু আনহা, আর এই সম্পর্কে অহংকার প্রদর্শন করলো, উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন, এরাই জাহান্নামের অধিবাসী হবে, যেখানে তারা চিরকাল বসবাস করবে। ফামান আযলামু মিম্মান ইফতারা আলা আল্লাহি কাযিবান আও কাযযাবা বিআয়াতি, আল্লাহ পাক বলছেন, ওর চাইতে বড় জালেম, অন্যায়কারী কে হতে পারে, যে ব্যক্তি আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করে থাকে, আল্লাহ সম্পর্কে, আল্লাহর জাত সম্পর্কে, আল্লাহর গুণাবলী সম্পর্কে, অথবা আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পর্কে যে সব সংশ্লিষ্ট আকীদা রয়েছে, অথবা আল্লাহ পাকের দিন সম্পর্কে মাসলা মাসাইলের ক্ষেত্রে যারা মিথ্যা রচনা করে, ওর চাইতে বড় জালেম আর কি হতে পারে। আও কাযযাবা বিআয়াতি, অথবা আল্লাহ পাকের বিধানসমূহকে মিথ্যা প্রতিপন্ন করে, ওর চাইতে বড় আর জালেম কি হতে পারে। উলাইকা ইয়ানালুহুম নসীবুহুম মিনাল কিতাব, তাদেরকে তাদের যে লিখনিতে ভাগ রয়েছে সেই ভাগ অবশ্যই পাবে পাবে পৃথিবীতে, অর্থাৎ পৃথিবীতে যতদিন থাকার থাকবে, এবং যে আযাব শাস্তি আসার তা আসবে। হাত্তা ইযা জাআতহুম রুসুলুনা ইয়াতাওয়াফাউনাহুম, এমনকি যখন তাদের মৃত্যুর মুহূর্ত এসে যাবে এবং আমার দূতগণ অর্থাৎ মৃত্যুর দায়িত্বে নিযুক্ত ফেরেশতাগণ আসবেন, আসার পরে তাদের আত্মাগুলিকে গ্রহণ করে নেবে। কালু, তখন তারা বলবে, আইনামা কুনতুম তাদউনা মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে তোমরা ডাকতে, ওরা কোথায়? রাখো তোমাদের ওইসব দেবদেবীকে, রাখো তোমাদের ওইসব উপাস্যকে যাদের উপাসনা তোমরা করতে। কালু, তখন তার বলে, দাল্লু আন্না, তারা তো আমাদের থেকে হারিয়ে গেছে। ওয়া শাহিদু আলা আনফুসিহিম আন্নাহুম কানু কাফিরিন, আর তারা নিজের উপর নিজেই সাক্ষী দেবে যে আমরা কাফির ছিলাম, আমরা অস্বীকার করেছি। আল্লাহ পাক বলছেন, কালাদ খুলু ফি উমামিন কদ খালাত মিন ক্বাবলিকুম মিনাল জিন্নি ওয়াল ইনসি ফিন্নার, তোমরা ওইসব জাতির অন্তর্ভুক্ত হয়ে যাও যারা তোমাদের পূর্বে চলে গেছে জিন এবং মানুষের মধ্য থেকে, ওদের মধ্যে প্রবেশ করো, ফিন্নারে, জাহান্নামে গিয়ে, ওরাও জাহান্নামে চলে গেছে, তোমরাও জাহান্নামে চলে যাও। কুল্লামা দাখালাত উম্মাতুন, যখন এক এক দল করে জাহান্নামে প্রবেশ করবে, লানাত উক্তাহা, অন্য অন্য যে জাতিরা রয়েছে সেই জাতির ওপর অভিশাপ কামনা করবে। হাত্তা ইযা দারাকু ফিহা জামিয়ান, যখন সকলেই সেই জাহান্নামে একত্রিত হবে। কালাত উখরাহুম লিউলাহুম, পরবর্তীকালে যে জাতি এসেছে এবং আগের জাতির অন্ধ অনুকরণ করেছে তাদের সম্পর্কে বলবে, রব্বানা হাওলাই আদাল্লুনা, হে আমাদের প্রতিপালক, এরাই তো আমাদেরকে পথভ্রষ্ট করেছিল। ফাতাহিম আযাবান দাইফাম মিনান নার, এদেরকে দ্বিগুণ শাস্তি দাও আল্লাহ জাহান্নামে। কাল, আল্লাহ পাক বললে, কুল্লিন দাইফুন, তোমাদের প্রত্যেকের জন্য দ্বিগুণ শাস্তি রয়েছে, ওয়ালাকিল্লা তাআলামুন, তোমরা আসল ব্যাপারটি জানো না। ওয়াকালাত উলাহুম লিউখরাহুম, আগের দলটি যে আগে চলে গেছে যাদের অনুকরণ করা হয়েছিল অন্ধভাবে, তারা পরের জাতি সম্পর্কে বলবে, ফামা কানা লাকুম আলাইনা মিন ফাযলিন, তোমাদের আমাদের উপর কোনো শ্রেষ্ঠত্ব নেই, তোমরাও শির কুফুরি করেছো, তোমরাও আল্লাহ পরকালকে অস্বীকার করেছো, তোমরাও নামাজ পড়োনি, আমরাও নামাজ পড়িনি, তোমরাও শির্ক বিদাত করেছো, আমরাও শির্ক বিদাত করেছি, সুতরাং তোমাদের শ্রেষ্ঠত্ব আমাদের উপর কোথায়? আমরা শাস্তি পাবো, তোমরাও তো শাস্তি পাও। ফাযুকুল আযাব বিমা কুনতুম তাকসিবুন, সুতরাং তোমরা যেসব কর্ম করেছো পাপ, সেসবের কারণে তোমরা আযাবের আস্বাদন গ্রহণ করতে থাকো। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আরাফের আয়াত নম্বর 40 এ ইরশাদ করেছেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাত হাত্তা ইয়ালজাল জামালু ফি সামিল খিয়াত ওয়া কাযালিকা নাজজিল মুজরিমিন। মহান আল্লাহ ওই সব লোকদের সম্পর্কে ইরশাদ করেছেন যারা তার আয়াতকে অস্বীকার করেছে, তার নাযিলকৃত বিধানকে অস্বীকার করেছে। ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, নিশ্চয় যারা আমার আয়াতগুলিকে, আমার নাযিলকৃত বিধানকে মিথ্যা মনে করেছে, ওয়াস্তাকবারু আনহা, আর এ সম্পর্কে তারা অহংকার প্রদর্শন করেছে, আল্লাহ পাকের সামনে সিজদা করাকে তারা তুচ্ছ কাজ মনে করেছে, আল্লাহ পাকের প্রতি বিশ্বাস নিয়ে আসা এবং সত্য দিনের অনুসরণ করাকে তারা নিচু কাজ মনে করেছে। লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামায়, তাদের জন্য আকাশের দরজা সমূহ খোলা হবে না, তাদের আত্মাগুলিকে যখন নিয়ে যাওয়া হবে তখন সেই আত্মাগুলিকে আকাশের দিকে চড়ানো হবে না, বরং ফেরেশতারা বলবে, এত পচা সড়া গন্ধযুক্ত আত্মা কোথা থেকে নিয়ে এসছো, যাও, এদের জন্য দরজা খোলা হবে না। সুতরাং তখন রাগ করে ফেরেশতাগণ সেখান থেকে আছাড় দিয়ে ফেলবেন, আর তা চলে যাবে সিজ্জিনে, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের আজাব এবং যে মৃত্যুর যে অবস্থা সম্পর্কীয় যে বড় হাদিস রয়েছে মুসনাদ আহমদে আর অন্যান্য সহিহ কিতাবে তাতে বর্ণিত রয়েছে। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, এবং তারা জান্নাতেও প্রবেশ করবে না। হাত্তা ইয়ালিজাল জামাল ফি সামিল খিয়াল, যতক্ষণ পর্যন্ত কোনো উট সূচের পাছায় প্রবেশ না করবে। উট কোনোদিন সূচের যে ছিদ্র রয়েছে এই সূচের ছিদ্রে প্রবেশ করতে পারবে না, যেমন অসম্ভব কাজ এটি। ঠিক তেমনি যারা আল্লাহকে অস্বীকার করেছে, আল্লাহর দিনকে অস্বীকার করেছে, আল্লাহর কিতাবকে অস্বীকার করেছে, আল্লাহর বিধানকে অস্বীকার করেছে, তারা কখনো জান্নাতে যাবে না। বাকাজালিকা নাজিজিল মুজরিমিন, আর এইভাবে আমি অপরাধীদেরকে শাস্তি দিয়ে থাকি, প্রতিদান দিয়ে থাকি। আল্লাহ পাক বলছেন লাহুম মিন জাহান্নামা মিহাদ, তাদের জন্য জাহান্নামে রয়েছে বিছানা, জাহান্নামে আগুনের বিছানা, আগুনের খাদ্য, সবকিছুই আগুনের। অমিন ফাওকিহিম গাওয়াশ, এবং তাদের ওপরে ভাঁজের পর ভাঁজ করে অগ্নির আচ্ছাদন রয়েছে, আগুনের ভাঁজ করা তাদের ওপর ঢাকনা রয়েছে, চাদর রয়েছে এবং ল্যাফের ব্যবস্থা রয়েছে। ওয়াকাযালিকা নাজজি যালিমিন, আর এইভাবে আমি জালেমদেরকে প্রতিদান দিয়ে থাকি। ওয়াল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, পক্ষান্তরে যারা ঈমান নিয়ে আসবে এবং সৎকর্ম করবে, লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসাহা, কোনো ব্যক্তিকে তার আয়ত্তের বাইরে, তার সাধ্যের বাইরে আমি দায়িত্ব দিই না। উলাইকা আসহাবুল জান্নাহ, এরাই জান্নাতে যাবে। হুম ফিহা খালেদুন, সেখানে চিরকাল তারা থাকবে। আর জান্নাতে যখন জান্নাতীরা যাবে, পৃথিবীতে যদি কোথাও কারো সাথে কোনো মুমিনের সাথে মনোমালিন্য থেকে থাকে, ভুল বুঝাবুঝি থাকে, সমস্ত হিংসা বিদ্বেষ এবং অন্তরে যেসব কালিমা রয়েছে সবকে আল্লাহ পাক রব্বুল আলামিন সাফ করে দেবেন, পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবেন। মহান আল্লাহ বলছেন ওয়ানাজানা মা ফি সুদুরিহিম মিন গিল, জান্নাতীদের অন্তরে যেসব হিংসা বিদ্বেষ রয়েছে তা আমি দূর করে দেব। তাজরি মিন তাহতিহিমুল আনহার, তাদের নিম্ন দেশে নহর সমূহ প্রবাহিত হবে। ওয়াকালু, এবং তারা বলবে আল্লাহর শুকরিয়া জ্ঞাপনে, আলহামদুলিল্লাহ আল্লাযী হাদানা লিহাজা, সে আল্লাহরই যাবতীয় প্রশংসা, সে আল্লাহরই অসংখ্য শুকরিয়া যিনি এই রাস্তা আমাদেরকে দেখিয়েছেন। ওয়ামা কুন্না লিনাহতাদিয়া, এই জান্নাতের রাস্তা তো আমরা পেতাম না, আমাদের ক্ষমতাই ছিল না। লাউলা আন হাদানা আল্লাহ, যদি আল্লাহ পাক তার বিশেষ তৌফিকে আমাদেরকে রাস্তা না দেখাতেন। লাকাদ জাআত রাসূলু রাব্বিনা বিল হক, আমাদের প্রতিপালকের রাসূলগণ সত্য নিয়ে আগমন করেছিলেন। অনুদু, এবং এই জান্নাতীদেরকে ডাক দিয়ে বলা হবে আল্লাহ পাকের পক্ষ থেকে, আল্লাহ পাকের ফেরেশতারা বলবেন আনতিলকুমুল জান্নাহ উরিসতুমুহা বিমা কুনতুম তাআমালুন, এই জান্নাতের তোমাদেরকে উত্তরাধিকারী বানানো হয়েছে তোমাদের সৎ আমলের বিনিময়ে। আল্লাহ পাকের সাদ করেছেন ওয়ানাদ আসহাবুল জান্নাতি আসহাবান নার, আনকাদ ওয়াজাদনা মা ওয়াদানা রব্বুনা হাক্কা ফাহাল ওয়াজাদতুম মা ওয়াদা রব্বুকুম হাক্কা। জান্নাতীরা জাহান্নামীদেরকে ডাক দিয়ে বলবে, তাদের সাথে কথা বলবে, আনকাদ ওয়াজাদনা মা ওয়াদানা রব্বুনা হাক্কা, আমাদের প্রতিপালক আমাদের সাথে যে প্রতিশ্রুতি করেছিলেন যে যারা ঈমান নিয়ে আসবে, যারা সৎকর্ম করবে আর যারা সৎ পথের দিকে আহ্বান করবে তাদেরকে আমি জান্নাত দেব। ফাহাল ওয়াজাদতুম মা ওয়াদা রব্বুকুম হাক্কা, আমরা তো সেই ওয়াদা প্রতিশ্রুতি পেয়ে গেছি, তোমাদের সাথে তোমাদের প্রতিপালক যে ওয়াদা করেছিলেন যে যদি তোমরা পাপে লিপ্ত হয়, আল্লাহর প্রতি ঈমান না নিয়ে আসো, পরকালকে বিশ্বাস না করো, তাহলে তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব, এই ওয়াদা কি পূরণ হয়েছে? কালু, তারা বলবে না, হ্যাঁ আমরা পেয়ে গেছি, আর বলতে হবে না ভাই। ফাআযযানা মুআযযানু বাইনাহুম, তখন তাদের মাঝে একজন ঘোষক ঘোষণা দিবে আল্লাহ আনাতুল্লাহ আলা যালিমিন, জালেম অন্যায়কারীদের উপর আল্লাহ পাকের অভিশাপ রয়েছে চিরকালের জন্য। আল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, যা নিজেরা নিজেদেরকে তো বাধা দিত ভালো কাজে যেতে, কিন্তু অন্যদের জন্য বাধা সৃষ্টি করত। আর সবচেয়ে বড় অপরাধ হচ্ছে এই অপরাধ। আর ইসলামের উদ্দেশ্য হচ্ছে এই যে যেসব আল্লাহ পাকের নিরীহ বান্দারা, ভালো মানুষরা, যাদের অন্তরে সততা রয়েছে, তাদের জন্য ইসলামের রাস্তা যাতে করে খোলা থাকে, যে কেউ স্বাধীনভাবে এই সত্য দিনের মধ্যে আসতে পারে বিনা কোনো বাধাই। কিন্তু যারা বাধা সৃষ্টি করবে তাদের উদাহরণ হচ্ছে রাস্তার ইঁট পাটকেল পাথরের মতো। সুতরাং এই রাস্তার ইঁট পাটকেল পাথর সরিয়ে দেওয়াই হচ্ছে আল্লাহ পাক রাব্বুল আলামিনের রাস্তায় সশস্ত্র সংগ্রাম। আল্লাহ পাক বলেছেন ওয়াইয়াবগুনাহা ইওয়াজা, এবং আল্লাহ এই রাস্তাকে বক্রভাবে সন্ধান করে। ওহম বিল আখিরাতে কাফিরুন, এরা পরকালকে অস্বীকার করেছে, সুতরাং এরাই হয়েছে জালেম, এবং এদের উপরে অভিসম্পাত রয়েছে। আল্লাহ পাক বলেছেন ওবাইনাহুমা হিজাব, এবং তাদের মাঝে আড় থাকবে। জান্নাতি এবং জাহান্নামীদের মাঝখানে একটি আড় এবং পর্দা তৈরি করা হবে। ওয়ালাল আরাফে রিজাল, আর এই যে সীমানা রয়েছে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে, এখানে বেশ কিছু লোকেরা হবে, ইয়ারিফুনা কুল্লাম বেসিন মাহুম, তাদের প্রত্যেকে তাদের লক্ষণ দেখে চিহ্ন দেখে চেনে যাবে। জান্নাতিদেরকে দেখলে চিনতে পারবে যে এরা জান্নাতি ভাগ্যবান, আর জাহান্নামীদেরকে দেখলে চিনবে যে এরা হতভাগা, জাহান্নামে নিক্ষিপ্ত হতে যাচ্ছে। ওয়ানাদাও আসহাবাল জান্নাহ, জান্নাতিদেরকে ডাক দিয়ে বলবে এই আরাফের লোকেরা যাদের নেকি গুনাহ সমান হয়ে গিয়েছিল, যার ফলে আল্লাহ পাক তাদেরকে জান্নাতেও দিচ্ছেন না আর তাদেরকে জাহান্নামেও দিচ্ছেন না, আর এখানে তারা এই তামাশা দেখতে আছে ভয় ভীত সন্ত্রস্ত হয়ে যে আল্লাহ আমাদের হবে কি। জান্নাতিদেরকে ডাকবে তারা আন সালামুন আলাইকুম, তোমাদের উপর সালাম হোক ভাই। লাম ইয়াদখুলুহা, তখনও তারা জান্নাতে প্রবেশ করতে পারেনি। ওহম ইয়াতমাউন, তাহলে তারা আশাবাদী ছিল যে হয়তো শেষখানে আল্লাহর দয়া হবে এবং আল্লাহ পাকের রহমত দয়া যেহেতু প্রাধান্য পেয়েছে তার কুরুদের উপর, আল্লাহ আমাদেরকে জান্নাত দেবেন। তাই যারা আরাফের লোক যাদের নেকি গুনাহ সমান হয়, শেষ পরিণামে আল্লাহ পাক তাদেরকে জান্নাত দেবেন তার রহমতে। যখন এই আরাফে সীমানাই অবস্থানকারী যাদের নেকি গুনাহ সমান হয়েছে ওইসব লোকদের মুখমণ্ডলকে ফিরিয়ে দেওয়া হবে জাহান্নামের অধিবাসীদের দিকে, জাহান্নামীদের দিকে, তখন তারা দোয়া করবে আল্লাহর কাছে, রব্বানা হে আমাদের প্রতিপালক, লা তাজআলনা মাআল কওমিজ জালিমিন, আমাদেরকে জালেম সম্প্রদায়ের সাথে করে দিও না। নাদা আসহাবুল আরাফে রিজালান ইয়ারিফুনাহুম বিসিমাহুম, এবং এই আরাফের লোকেরা, এই সীমানার লোকেরা এক শ্রেণীর লোকদেরকে ডাক দিয়ে বলবে, যাদেরকে তাদের লক্ষণ দেখে চিনবে যে এরা দুনিয়াতে বড় অহংকারী ছিল এবং এরা জাহান্নামী হয়েছে, তাদের লক্ষণ দেখে বোঝা যাচ্ছে, তাদেরকে ডেকে বলবে, কালু মা আগনা আনকুম জামউকুম ওয়ামা কুনতুম তাস্তাকবিরুন, এই বর্ডারের লোকেরা, সীমানার লোকেরা বলবে যে তোমাদের যে দলবল ছিল তা তোমাদের কোনো কাজে আসেনি, তোমাদের সাথে বড় বড় সেনাবাহিনী ছিল, তোমাদের সাথে বড় বড় ক্ষমতা ছিল, পার্টির লোকেরা ছিল, এরা কোনো কাজে আসলো না তোমাদের, আর তোমরা যে অহংকার করতে ধন সম্পদ নেতৃত্বে তাও কোনো কাজে আসলো না তোমাদের। আহা উল্লাযিনা আকসামতুম, এই জান্নাতীদের সম্পর্কে তোমরা শপথ করে করে বলতে, লা ইয়ানালুহুমুল্লাহু বিরহমা, আল্লাহ পাক এদেরকে রহমত দান করবেন না। এখন দেখো উদখুলুল জান্না, এই জান্নাতীদেরকেই বলা হচ্ছে যে জান্নাতে প্রবেশ করো তোমরা, লা খাউফুন আলাইকুম ওয়ালা আনতুম তাহজানু, তোমাদের কোনো ভয় নেই আর তোমাদের কোনো দুশ্চিন্তা নেই। ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্না আন আফিযু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, আল্লাহ পাক বলছেন যে জাহান্নামীরা জান্নাতীদেরকেও ডাকবে, জাহান্নাম থেকে চিৎকার করে ডাকবে যে হে জান্নাতীরা, তোমরা আমাদের উপর একটু পানি ঢালো, একটু আরাম পাই, আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, অথবা আল্লাহ পাক যা তোমাদেরকে কিছু আহার দিয়েছেন, রিজিক দিয়েছেন, তা থেকে কিছু অংশ আমাদের দিকে নিক্ষেপ করো। কালু, তখন জান্নাতীরা বলবেন, ইন্নাল্লাহ হারামাহুম আলাল কাফিরিন, আল্লাহ এগুলিকে কাফেরদের উপর হারাম করেছেন, তাদের জন্য পানি, এই জান্নাতের পানিও হারাম করা হয়েছে, জান্নাতের রিজিক আহারও তাদের জন্য হারাম করা হয়েছে। আল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম লাহওয়ান ওয়ালাইবা, ওরাই তো কাফের, যারা তাদের দিন ধর্ম খেল তামাশাকে বানিয়ে খেলাধুলা করার নামই ছিল তাদের ধর্ম, মুমিনদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা আর আল্লাহর দিনকে নিয়ে, ইসলামকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা আর তার বিরুদ্ধে লিখা, তার বিরুদ্ধে বলা, এসবই ছিল তাদের কাজ। ওয়াগাররাতহুমুল হায়াতুদ দুনিয়া, পার্থিব জীবন তাদেরকে প্রতারিত করেছিল। ফালিয়াউমা নানসাহুম, আজকে আমি তাদেরকে ভুলে যাব, আল্লাহ পাক বলছেন, উপেক্ষা করব। কামা নাসু লিকা ইয়াউমিহিম হাজা, যেমন ভাবে তারা এই দিনের সাক্ষাৎকে উপেক্ষা করেছিল। ওমা কানু বি আয়াতিনা ইয়াজহাদুন, আর এই কারণে যে তারা আমার আয়াতকে অস্বীকার করেছিল। ওয়ালাকাদ জিনাহুম বিকিতাবিন ফাসসালনাহু আলা ইলমিন হুদাম ওয়া রাহমাতাল লিকাউমি ইউমিনুন, আল্লাহ পাক বলছেন যে তাদের কাছে এমন এক কিতাব নিয়ে এসেছি যাতে আমি সমস্ত জ্ঞানকে বিশদভাবে বর্ণনা করেছি, আমি আমার এলমের ভিত্তিতে, তাতে রয়েছে হিদায়াত এবং তাতে রয়েছে আমার পক্ষ থেকে করুণা বিশ্বাসী জাতির জন্য। বিশ্বাসী জাতির জন্য কোরআনে কারিমে রয়েছে রহমত এবং তাতে রয়েছে হিদায়াত, আর পক্ষান্তরে যারা অবিশ্বাসী তারা আরো ক্ষতিতে বৃদ্ধি পাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন, হালিয়ান যুরুনা ইল্লা তাউইলা, ইয়াউমা ইয়াতি তাউইলুহু ইয়াকুলুল লাযীনা নাসূহু মিন ক্বাবলু ক্বাদ জাআত রুসুলু রাব্বিনা বিল হাক ফাহাল লানা মিন শুফা ফায়াশফাউ লানা আও নুরদ্দু ফানআমাল গায়রা আল্লাযী কুন্না নাআমাল ক্বাদ খাসিরু আনফুসাহুম ওয়া দাল্লা আনহুম মা কানূ ইয়াফতারুন। আল্লাহ পাক ইরশাদ করছেন যে তারা কি তাদের পরিণামের অপেক্ষায় রয়েছে, যে কি পরিণাম তাদের হবে? ইয়াউমা ইয়াতি তাউইলুহু, যখন এই কাফেরদের পরিণাম চলে আসবে, ইয়াকুলুল লাযীনা নাসূহু মিন ক্বাবলু, এর পূর্বে যারা ভুলে গিয়েছিল আল্লাহর দিনকে, বা তারা বলবে, কাদ জাআত রাসূলু রাব্বিনা বিল হাক, আমাদের রবের যে রাসূলগণ এসেছিলেন সত্য নিয়ে, সত্যি সত্য নিয়ে এসেছিলেন তারা, ফাহাল্লানা মিন সুফাই, এখন কি কোনো সুপারিশকারী আমাদের আছে যারা আমাদের জন্য সুপারিশ করবে? অনুরাদ্য অথবা সুপারিশকারী যদি না থাকে তাহলে একবার আমাদেরকে পৃথিবীতে আবার ফিরিয়ে দেওয়া হোক, সেখানে আমরা ফিরে গেলে যেসব খারাপ কাজ করে আছি আর এই খারাপ কাজ করে আসব না, যেসব খারাপ কাজ করে এসেছি এসব খারাপ কাজ করব না, অন্যায় কাজ করব না, অবিশ্বাস করব না, বিশ্বাস করব আল্লাহ পরকালে, এবং খারাপ কাজ করে এসেছি সৎ আমল করব। ফদল্লা আনহুমা কানু ইফতারুন, আর যা তারা গড়ে নিয়েছিল নিজের পক্ষ থেকে, যা তারা রচনা করেছিল নিজের মানব রচিত বিধান, তা সব হারিয়ে যাবে। যেসব উপাস্যকে তারা গড়ে নিয়েছিল নিজের পক্ষ থেকে, যেসব মতবাদকে তারা গড়ে নিয়েছিল নিজের পক্ষ থেকে, সে সব হারিয়ে যাবে, কোনো কিছুর হদিস পাবে না, একমাত্র সামনে দেখবে জাহান্নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করেন, এবং আল্লাহ পাক আমাদের সকলকে যেন জান্নাতুল ফিরদাউস দান করেন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নাবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্না রাব্বাকুমুল্লাহু আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফী সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ ইউগশি আল-লাইলা আন-নাহার ইয়াতলুবুহু হাসীসা وَالشَّمْسَ وَالْقَمَرَ وَالنُّجُومَ مُسَخَّرَاتٍ بِأَمْرِهِ أَلَا لَهُ الْخَلْقُ وَالْأَمْرُ تَبَارَكَ اللَّهُ رَبُّ الْعَالَمِينَ। আল্লাহ পাক সূরা আরাফের আয়াত নম্বর 54 তে ইরশাদ করছেন আসমান জমিন সৃষ্টির কথা, এবং তিনি যে আরশে সমাসীন তার কথা, এবং দিন রাত সূর্য চন্দ্র এগুলি যে আল্লাহ পাক রব্বুল আলমিনের আদেশ মোতাবেক চলে সেসব কথা বর্ণনা করছেন, যেগুলি আল্লাহ পাক রব্বুল আলমিনের একমাত্র ক্ষমতাধীন, যা প্রমাণ করে যে যে আল্লাহ পাক এসবের মালিক, একমাত্র তারই ইবাদত বন্দেগি হওয়া উচিত। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ইন্না রাব্বাকুম আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফী সিত্তাতি আইয়াম, নিশ্চয় তোমাদের পালনকর্তা সেই সত্তা আল্লাহ, তোমাদের প্রতিপালক হচ্ছেন আল্লাহ। আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান সমূহ এবং জমিনকে সৃষ্টি করেছেন, ফী সিত্তাতি আইয়াম, ছয় দিনে। আল্লাহ পাক ছয় দিনে আসমান জমিনকে সৃষ্টি করেছেন, আল্লাহ পাক ইচ্ছা করলে একটি শুধু আদেশে কোন দিয়েই মুহূর্তের মধ্যে সৃষ্টি করতেন, কিন্তু আল্লাহ পাক এইভাবে ছয় দিনে সৃষ্টি করেছেন যাতে বান্দা আল্লাহ পাকের থেকে শেখে যে যে কোনো কাজে তাড়াহুড়া করা ভালো নয়, বরং ইতমিনানের সাথে প্রশান্তির সাথে কাজকর্ম করা, এটি হচ্ছে ভালো কাজ। আল্লাহ পাক ইরশাদ করছেন, সুম্মাস্তাওয়া আলাল আরশ, অতঃপর সে আল্লাহ আরশের উপর সমুন্নত হলেন। এই আয়াত প্রমাণ করে যে আল্লাহ পাক তার আরশের ওপর রয়েছেন, এবং তার আরশের ওপর থাকা যেমন তার জন্য উপযোগী, সেই রকমভাবে তিনি রয়েছেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞাসা করা হয় ইস্তিওয়া সম্পর্কে, অর্থাৎ আল্লাহ পাকের আরশের ওপর সমাসীন হওয়া সম্পর্কে, যে এর মানে কি এবং এই সম্পর্কে আপনার মত কি, যে আল্লাহ কি আরশের ওপর রয়েছেন? তখন তিনি বলেছিলেন, আল ইস্তিওয়া মালুমুন, আল্লাহ পাকের আরশের ওপর সমুন্নত থাকা হচ্ছে কোরআন এবং হাদিস দিয়ে জানা, সর্বজন বিদিত। ওয়াল কাইফু মাজহুলুন, তবে তার ধরন অজ্ঞাত, কেমনভাবে আল্লাহ রয়েছেন সেই ধরনের কথা আমরা বলবো না, কারণ আল্লাহ পাক বা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানাননি। ওয়াল ঈমানু বিহি ওয়াজিব, এবং এর প্রতি ঈমান নিয়ে আসা হচ্ছে ফরজ। ওয়া ইনকারুহু কুফর, এবং কেউ যদি অস্বীকার করে যে আল্লাহ আরশে নন বরং আল্লাহ পাক সর্বত্র বিরাজমান, সব কিছুতেই বিরাজমান, যেমন এক শ্রেণীর পথভ্রষ্ট লোকেরা বলে থাকে, তাহলে এটি হচ্ছে কুফুরি। সুতরাং আল্লাহ পাক সম্পর্কে কোরআনে কারিমে আল্লাহ পাক যা বলেছেন তা চির সত্য, সেইভাবে আমাদেরকে বিশ্বাস করতে হবে, এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা হাদিসে বলেছেন তা আমাদেরকে বিশ্বাস করতে হবে। নিজের পক্ষ থেকে আমরা যুক্তিকে প্রাধান্য দেব না। আল্লাহ পাক ইরশাদ করেছে, ইউগশিল লাইলান নাহারা, আল্লাহ পাক রাত দিয়ে দিনকে আচ্ছাদিত করে দেন, রাত দিয়ে আল্লাহ পাক দিনকে ঢেকে দেন। দিন যাচ্ছে, যখন রাত্রি আসছে, রাত দিয়ে যেন দিনকে এমন ভাবে ঢেকে দেওয়া হলো যে অন্ধকার ছেয়ে গেল। ইয়াতলুবুহু হাসিসা, এই রাত দিনকে দ্রুত গতিতে যেন অনুসরণ করে যাচ্ছে। আমরা যখন এরোপ্লেনে সফর করি, তখন যদি সন্ধ্যা হয়ে আসছে, দেখবেন যে আমরাও যাচ্ছি দ্রুত। যদি পশ্চিম দিকে যাই বিশেষ করে, তাহলে সূর্য আমাদের পিছনে পিছনে তাড়া করে যাচ্ছে, রাত আমাদের পিছনে পিছনে তাড়া করে যাচ্ছে, আর আমরাও যাচ্ছি আমাদের গন্তব্যস্থানে পৌঁছার আগেই আমাদেরকে অন্ধকারে ঢেকে নিচ্ছে। আল্লাহ পাক বলছেন ওয়াশামসা ওয়াল কামারা ওয়ান নুজুমা মুসাখখারাতিন বিআমরিহি, এবং আল্লাহ পাক রাব্বুল আলামিন সূর্য সৃষ্টি করেছেন, চন্দ্র সৃষ্টি করেছেন, তারকারাজি সৃষ্টি করেছেন, মুসাখখারাতিন বিআমরিহি, এসব হচ্ছে আল্লাহ পাকের আজ্ঞাবহ, আল্লাহ পাক রাব্বুল আলামিনের আদেশ মোতাবেক আপন আপন কক্ষে চলতে রয়েছে। কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, যেমন আল্লাহ পাক অন্য আয়াতে বলেছেন প্রত্যেকটি নিজ নিজ কক্ষে আপন গতিতে সাঁতার দিতে আছে। আল্লাহ পাক রাব্বুল আলামিন সূরা হজের আরেকটি আয়াতে ইরশাদ করেছেন যে সূর্য চন্দ্র এই সমস্ত কিছু আল্লাহকে সিজদা করে। আলা লাহুল খালকু ওয়াল আমরু, শোনো আল্লাহ পাক বলছেন, জেনে রাখো সৃষ্টি একমাত্র তার, একমাত্র আল্লাহ পাক সৃষ্টি করেছেন, আর সৃষ্টি করাই কোনো অংশই নেই, আল্লাহ পাকের সাথে কেউ তার সাহায্যকারী নেই। ওয়াল আমর, যখন সৃষ্টি তার তাহলে আদেশও চলবে তার, আল্লাহ পাক আদেশ নিষেধের মালিক, ফয়সালার মালিক। তাবারাক আল্লাহ রাব্বুল আলামিন, বিশ্বজাহানের যিনি প্রতিপালক আল্লাহ, তিনি বড়ই বরকতময়। আল্লাহ পাক ইরশাদ করেছেন তারপরে উদ রাব্বাকুম তাদাররুয়া ওয়া খুফিয়া, তোমরা তোমাদের প্রতিপালককে ডাকো, আল্লাহ পাকের কাছে দোয়া করো, আল্লাহ পাককে আহ্বান করো, তাদাররুয়া ওয়া খুফিয়া, বিনয়ের সাথে, তাদাররু মানে বিনয়ের সাথে, কাই মনে, একগ্র চিত্তে, ওয়া খুফিয়া এবং মনে মনে, গোপনে, চিৎকার করে নয়। আল্লাহ পাক বলছেন ইন্নাহু লা ইউহিব্বুল মুতাদিন, কারণ আল্লাহ পাক সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না। ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা, এবং তোমরা পৃথিবীতে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা হয়ে যাওয়ার পরে বিশৃঙ্খলা সৃষ্টি করবে না। আল্লাহ পাক পৃথিবীকে সৃষ্টি করেছেন এবং পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করেছেন, নিরাপত্তা রয়েছে, এই নিরাপত্তাকে তোমরা ধ্বংস করবে না। এই রকমই আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন এই আসমান জমিন এবং তার মাঝে তোমাদেরকে সৃষ্টি করেছেন। আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। যদি আল্লাহ পাকের ইবাদতকে অস্বীকার করো, আল্লাহ পাকের একত্বকে অস্বীকার করো, তাহলে তোমরা বিশৃঙ্খলা সৃষ্টি করলে, আল্লাহ পাকের আদেশকে অমান্য করলে, আল্লাহ পাকের দেওয়া আহার ভক্ষণ করে, আল্লাহ পাকের দেওয়া নিয়ামত ভোগ করার পরে, আল্লাহ পাকের সমস্ত নিয়ামত পেয়ে আল্লাহ পাকের জমিনে বসবাস করে যদি আল্লাহ ছাড়া অন্যকে সিজদা করো, আল্লাহ ছাড়া অন্যকে আহ্বান করো, আল্লাহ ছাড়া অন্যকে ডাকো, তাহলে বিশৃঙ্খলা সৃষ্টি করবে। তাহলে বিশৃঙ্খলা হচ্ছে দুই রকমের, এক হচ্ছে আল্লাহ পাকের হক নষ্ট করা, হচ্ছে বিশৃঙ্খলা সৃষ্টি করা, আর এক হচ্ছে বিশৃঙ্খলা সৃষ্টি করা আল্লাহ পাকের যে বান্দার রয়েছে তাদের উপর জুলম অত্যাচার করে, বাড়াবাড়ি করে বিশৃঙ্খলা সৃষ্টি করা। আল্লাহ পাক বলছেন ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা, পৃথিবীতে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা হওয়ার পরে তোমরা তাতে বিপর্যয় সৃষ্টি করবে না। ওয়াদউহু খাউফান ওয়া তামাআ, এবং তাকে ডাকতে থাকো ভয় ভীতির সাথে, খাউফান ভয়ের সাথে, আল্লাহ পাককে ভয় করবে, ওয়া তামাআ এবং আশা আকাঙ্ক্ষার সাথে, আল্লাহ পাকের কাছে আশাও রাখবে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকতে হবে তাহলে এইভাবে, ভয় ভীতিও রাখতে হবে এবং আশাও রাখতে হবে, আল্লাহর শাস্তিকে ভয় করতে হবে যদি আল্লাহ পাকের বিরুদ্ধাচরণ কেউ করে, আর আল্লাহ পাকের কাছে আশা রাখতে হবে যে সব মানুষ আল্লাহর সন্তুষ্টির কাজ করে তাদেরকে। তাহলে এই দুটো যদি ডানা আমাদের ঠিক থাকে আমাদের জীবনে, তাহলে আমাদের দ্বারা পাপ হবে না, ভয় থাকলে পাপ থেকে, আল্লাহর অসন্তুষ্টির কাজ থেকে আমরা নিজেকে বাঁচিয়ে রাখব। আর যদি আশাবাদী হই তাহলে আমরা যদি কখনো ভুল করে দিই নিরাশ হব না, বরং তওবা করে সংশোধন করে আল্লাহর দিকে ফিরে আসব এবং আমরা আল্লাহর রহমতের আশাবাদী হব। ইন্না রহমাতাল্লাহি করিব মিনাল মুহসিনিন, নিশ্চয় আল্লাহ পাকের রহমত সৎকর্মশীলদের অত্যন্ত নিকটে। মহান আল্লাহ তারপর ইরশাদ করেছেন ওয়াহুয়াল্লাযী ইউরসিলু রিয়াহা বুশরাম বাইনা ইয়াদাই রাহমাতি হাত্তা ইযা আকাল্লাত সাহাবান সিকালান সুকনাহু লিবালাদিন মাইয়িত ফানজালনা বিহিল মাআ ফাখরাজনা বিহি মিন কুল্লি সামারাত কাযালিকা নুখরিজুল মাউতা লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ পাক ইরশাদ করেছেন আল্লাহ তো সেই সত্তা যিনি বাতাসকে প্রেরণ করে থাকেন, বুশরাম বাইনা ইয়াদাই রাহমাতিহি, তার রহমতের পূর্বে সুসংবাদ স্বরূপ। এখানে রহমত মানে বৃষ্টিকে উদ্দেশ্য করা হয়েছে। আল্লাহ পাক যখন বৃষ্টি বর্ষণ করতে চান, বৃষ্টি বর্ষণের পূর্বে আল্লাহ পাক সুন্দর বাতাস প্রবাহিত করেন। হাত্তা ইযা আকাল্লাত সাহাবান সিকালান সুকনাহু লিবালাদিন মাইয়িত, যখন সেই মেঘমালা ভারী হয়ে যায়, হাত্তা ইযা আকাল্লাত সাহাবান সিকালান, যখন এই মেঘের ভারী বোঝা বহন করে, সুকনাহু লিবালাদিন মাইয়িত, তখন এই মেঘমালাকে আমি নিয়ে যাই মৃত ভূমির দিকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বাতাসের মাধ্যমে যেসব এলাকায়, যেসব দেশে বৃষ্টি বর্ষণ করতে চান, সেখানে মেঘমালাকে তাড়িয়ে নিয়ে যান। ফানজালনা বিহিল মা, অতপর আমি তা থেকে বৃষ্টি বর্ষণ করি, ফাখরাজনা বিহি মিন কুল্লি সামারাত, এবং এই বৃষ্টি বর্ষণের দ্বারা নানান রকমের ফলমূল আমি উদ্গত করি, কাযালিকা নুখরিজুল মাউতা, এইভাবেই আমি মৃতদেরকে উদ্গত করব, মৃতদেরকে আমি জীবন্ত করে বের করব এবং আমার কাছে হাজির হইতে হবে, লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে তোমরা উপদেশ গ্রহণ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আরাফের আয়াত নম্বর 58 তে ইরশাদ করেছেন, ওয়াল বালাদু তাইয়্যিবু ইখরুজু নাবাতুহু বিইযনি রাব্বি ওয়াল্লাযী খাবাসা লা ইখরুজু ইল্লা নাকিদা কাযালিকা নুসাররিফুল আয়াতি লিকাওমিন ইয়াশকুরুন। মহান আল্লাহ ইরশাদ করেছেন যে উৎকৃষ্ট ভূমি ইখরুজু নাবাতুহু বিইযনি রাব্বি, তার প্রতিপালকের আদেশ অনুক্রমে বৃক্ষলতা উৎপাদন করে থাকে, ভালো যদি জমি জায়গা হয় তাহলে সেখানে ভালো ফসল উৎপন্ন হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তা সেখানে দান করে থাকেন। ওয়াল্লাযী খাবাসা লা ইখরুজু ইল্লা নাকিদা, পক্ষান্তরে নিকৃষ্ট ভূমি যদি হয় লা ইখরুজু ইল্লা নাকিদা, তাহলে সেখান থেকে বড় কঠিন পরিশ্রম ছাড়া কোনো ফসল হয় না, কোনো বৃক্ষলতা জন্মায় না। কাযালিকা নুসাররিফুল আয়াত, এইভাবে আমি আয়াতসমূহকে বা নিদর্শনসমূহকে বিস্তারিত বর্ণনা করে থাকি, লিকাওমি ইয়াশকুরুন, যারা শুকরগুজার সেসব জাতির জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে তুলনা করেছেন ভালো ভূমির সাথে ভালো অন্তরের মানুষদেরকে, যাদের অন্তরে সততা রয়েছে, যাদের অন্তরে বক্রতা নেই, যারা সৎ অন্তর থেকে ভালো কথাকে মেনে নিতে চায়, আর তাদের জীবনে বরকত হয় এবং আল্লাহ পাক তাদেরকে ঈমান এবং ভালো কাজের তৌফিক দান করেন। পক্ষান্তরে যেসব মানুষের অন্তর হচ্ছে খারাপ, অন্তরে বক্রতা রয়েছে, তাদের উদাহরণ হচ্ছে ওই নিকৃষ্ট ভূমির মতো, যে ভূমিতে কঠিন পরিশ্রম করা ছাড়া কিছু হয় না, কঠিন পরিশ্রম করেও অনেক সময় কোন রকমের ফসল পাওয়া যায় না। আল্লাহ পাক ইরশাদ করছেন, লাকাদ আরসালনা নূহান ইলা কওমি ফাকাল ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহ ইন্নী আখাফু আলাইকুম আযাব ইয়াউমিন আযীম। এখান থেকে নূহ আলাইহিস সালাম যে তার জাতিকে ইমানের দাওয়াত দিয়েছিলেন, সত্য দিনের দাওয়াত দিয়েছিলেন, সে সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু বর্ণনা করছেন, লাকাদ আরসালনা নূহান ইলা কওমি, নিশ্চয় আমি নূহ আলাইহিস সালামকে তার জাতির কাছে রাসূল করে প্রেরণ করেছিলাম, ফাকাল, এবং সে বলেছিল, ইয়া কওমি, হে আমার সম্প্রদায়, উবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, এক আল্লাহর ইবাদত করো, তোমাদের তার ছাড়া আর কোনো সত্য উপাস্য নেই, সমস্ত আম্বিয়া এবং রসুলগণ এই দাওয়াত পেশ করেছেন জাতিকে, এই সত্য কথার দিকে আহ্বান করেছেন, তাআলা ইলা কালিমাতিন সাওয়া, এমন একটি কথা যেটি সকলের মাঝে সমান এবং সকলে আমরা সমানভাবে মানব, তা হচ্ছে মা লাকুম মিন ইলাহিন গায়রু, এই দাওয়াত সকল আম্বিয়া এবং রসুলগণ দিয়েছেন। ইন্নী আখাফু আলাইকুম আযাব ইয়াউমিন আযীম, আমি তোমাদের জন্য ভয় করি মহান দিনের শাস্তিকে, এই পরকালের শাস্তিকে, কিয়ামতের দিবসের শাস্তিকে। ফাকাল আল মালাউ মিন কওমিহি, তার জাতির যেসব প্রধান লোকেরা ছিল, নেতৃস্থানীয় ব্যক্তি ছিল, তারা উত্তরে বলল, ইন্না লা নারাকা ফি দালালিন মুবিন, হে নূহ, তোমাকে তো সুস্পষ্ট ভ্রষ্টতাই দেখছি, তুমি তো ভুল পথে চালিত আছো মনে হচ্ছে, আমাদেরকে ভুল বলছো, তুমি ভুল পথে রয়েছো। কালা ইয়া কওমি লাইসা বি দালালাতুন ওয়ালাকিন্নি রাসূলুম মির রাব্বিল আলামিন, তখন নূহ আলাইহিস সালাম বলেছেন, হে আমার সম্প্রদায়, আমার কাছে কোনো গুমরাহি নেই, আমি ভুল পথে নই, ওয়ালাকিন্নি রাসূলুম মির রাব্বিল আলামিন, তবে আমি বিশ্বজাহানের প্রতিপালকের পক্ষ থেকে রাসূল হয়ে তোমাদের জন্য প্রেরিত হয়েছি, ওবাল্লাইকুম রিসালাতি রব্বি, এবং আমি তোমাদেরকে আমার প্রতিপালকের যে পয়গাম রয়েছে, বার্তা রয়েছে, তা আমি পৌঁছে দিতে চাই, ওয়া আনসাহু লাকুম, এবং তোমাদের জন্য আমি হিতাকাঙ্ক্ষী, ওয়া আ'লামু মিন আল্লাহি মা লা তা'লামুন, আর আল্লাহর পক্ষ থেকে আমি এমন কিছু জানি যা তোমরা জানো না, আমার কাছে ওহী আসছে, আমার কাছে সত্য দিন এসছে, আমার কাছে সঠিক জীবন বিধান এসেছে, যেভাবে মানব জাতিকে আল্লাহ পাক চালাতে চান, সুতরাং তোমাদের যে সম্পর্কে জ্ঞান নেই তা আমি জ্ঞান দিচ্ছি, সেই জ্ঞানকে তোমরা অনুসরণ করো। আল্লাহ পাক তারপরে বলছেন, আওয়া আজিবতুম আন জাআকুম যিকরুম মির রাব্বিকুম আলা রাজুলিন মিনকুম লিয়ুনযিরাকুম ওয়া লিতাত্তাকু ওয়া লাআল্লাকুম তুরহামুন, তোমরা কি আশ্চর্য হচ্ছো যে তোমাদের কাছে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে উপদেশ এসেছে এমন এক ব্যক্তির মধ্যে থেকে যে তোমাদেরই মধ্যেকার, বাইরে থেকে কেউ আসেনি, তোমাদের মধ্য থেকে নূহ আলাইহিস সালাম এসেছেন, লিয়ুনযিরাকুম, তোমাদেরকে সতর্ক করার জন্য, ওয়ালিতাত্তাকু, আর যাতে করে তোমরা সংযত পাপমুক্ত জীবন যাপন করো সেই জন্য, ওয়া লাআল্লাকুম তুরহামুন, আর এটা যদি করো, তোমরা যদি সতর্ক সাবধান হয়ে যাও, আর যদি আল্লাহ ভীরু হয়ে যাও, আল্লাহর প্রতি ইমান নিয়ে আসো, পরকালে বিশ্বাস করো, তাহলে তোমাদের উপর দয়া করা হবে। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ফাকাযযাবূহু ফাআনজাইনাহু ওয়াল্লাযীনা মাআহু ফিল ফুলক ওয়া আগরাকনাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ইন্নাহুম কানু কওমান আমীন। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ফাকাযযাবূহু, নূহ আলাইহিস সালামের সম্প্রদায় তাকে মিথ্যা মনে করল। যখন মিথ্যা প্রতিপন্ন করল, আল্লাহ পাক রব্বুল আলামিন বড়ই এখানে সংক্ষেপে বর্ণনা করেছেন। সূরায় নূহ বলে একটি সূরায় রয়েছে, যেই সূরায় আল্লাহ পাক রব্বুল আলামিন বেশ কিছু কথা বর্ণনা করেছেন, যাতে রয়েছে বড়ই বেদনাদায়ক কথা, রব্বে ইন্নী দাওয়াতু কওমি লাইলা ওয়া নাহারা। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দরখাস্ত করলেন, নিরাশ হয়ে গিয়ে, যে এরা শুনবে না, রাত দিন সব সময় এদেরকে সত্য দিনের দিকে আমি ডাকতে থাকলাম, ফালাম ইয়াজিদুহুম দুআই ইল্লা ফিরারা, এরা আমার ডাকে সাড়া দেওয়া তো দূরের কথা, আরো মনে হচ্ছে আমার কাছ থেকে পলায়ন করছে। আল্লাহ পাক আরো কোরআনে কারীমের অন্য আয়াতে বলেছেন, ফালাবিসা ফীহিম আলফা সানাতিন ইল্লা খামসিনা আম্মা। নূহ আলাইহিস সালাম তার জাতিকে হিদায়ত করার জন্য, তার জাতিকে সঠিক পথ দেখানোর জন্য, আল্লাহ পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য 1000 মাত্র 50 কম, অর্থাৎ 950 বছর ধরে দিনের দাওয়াতের কাজ করেছেন, কিন্তু অল্প কিছু লোক ছাড়া অধিকাংশই কুফরি করেছিল এবং আল্লাহ পাক তাদেরকে নিমজ্জিত করে ধ্বংস করেছিলেন। তাই আল্লাহ পাক বলছেন, ফাআনজাইনাহু ওয়াল্লাযীনা মাআহু, সুতরাং আমি নূহ আলাইহিস সালামকে এবং তার সাথে যারা ছিল সঙ্গী মুমিন তাদেরকে আমি পরিত্রাণ দিলাম, ফিলফুলকে পানি জাহাজে নৌকই, ওয়াগরাকনাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, আর আমার নিদর্শনসমূহকে যারা মিথ্যা প্রতিপন্ন করেছিল তাদেরকে পানিতে নিমজ্জিত করলাম, ইন্নাহুম কানু কওমান আমিন, নিঃসন্দেহে এরা অন্ধ জাতি ছিল। আল্লাহ পাক বলছেন যে এরা ছিল অন্ধ জাতি। মহান আল্লাহ ইরশাদ করছেন, ওয়াইলা আদিন আখাহুম হুদা ক্বালা ইয়া ক্বাওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু আফালা তাত্তাকুন। আদ সম্প্রদায়ের কাছে আমি তাদের ভাই হুদকে পাঠিয়েছিলাম, তাদের ভাই অর্থাৎ তাদের স্বজাতি, কিন্তু যে ভাতৃত্ব, আসল ভাতৃত্ব, সেটা হচ্ছে ইমানের ভাতৃত্ব, সেটা হচ্ছে আল্লাহর সামনে আত্মসমর্পণের ভাতৃত্ব, সেটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য সম্পর্ক। সেই সম্পর্ক সমস্ত সম্পর্কের চাইতে মজবুত, সমস্ত সম্পর্কের চাইতে অটুট। আল্লাহ পাক রব্বুল বলছেন যে তাদের মধ্য থেকে তাদের ভাই হুদকে আমি পাঠাইলাম, আদ সম্প্রদায়ের জন্য আল্লাহ পাক হুদ আলাইহিস সালাম নবীকে প্রেরণ করেছিলেন। কালা ইয়া কওমি ইবুদুল্লাহ, তিনিও বলেছিলেন, হে জাতি, আল্লাহ পাকের একমাত্র ইবাদত করো, মা লাকুম মিন ইলাহিন গায়রুহ, তার ছাড়া আর কোনো সত্য উপাস্য নেই, তার ছাড়া কোনো সত্য মাবুদ নেই, একমাত্র যদি সঠিক ইবাদত হয় যার মাধ্যমে আল্লাহ পাকের সন্তুষ্টি হাসিল হবে এবং যেই জন্য আল্লাহ পাক তোমাদেরকে সৃষ্টি করেছেন, সেটা হচ্ছে যে তার ইবাদত করবে একমাত্র। আফালা তাত্তাকুন, তোমরা কি ভয় করছো না? আলাল মালাউল্লাযীনা কাফারু মিন ক্বাবিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে হুদ আলাইহিস সালামের সম্প্রদায়ের কাফের নেতৃবৃন্দ, কাফের প্রধানরা কি বলল, ইন্না লা নারাকা ফি সাফাহা, আমরা তো তোমাকে বড়ই নির্বুদ্ধিতাই দেখতে পাচ্ছি, নির্বোধের মতো কথা বলছো তুমি, ওয়া ইন্না লা নাযুন্নুকা মিনাল কাযিবিন, আর আমরা তোমাকে মিথ্যুকদের মধ্যে মনে করছি, যে তুমি মিথ্যুকদের অন্তর্ভুক্ত, মিথ্যা কথা বলছো। কালা ইয়া কওমি লাইসা বি সাফাহাতুন ওয়ালাকিন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন, বললেন হুদ আলাইহিস সালাম, যে আমার সম্প্রদায় আমি বেকুফ নই, আমি নির্বোধ নই, ওয়ালাকিন্নী, বরং আমি রব্বুল আলামিন পক্ষ থেকে রাসূল হয়ে আগমন করেছি, ওবাল্লিগুকুম রিসালাতি রব্বি, আমার প্রতিপালকের বার্তা আমি তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি এবং তোমাদেরকে সতর্ক করে দিচ্ছি, তোমাদের এরপরে কোনো ওজর অজুহাত থাকবে না, ওয়ানা লাকুম নাসিহুন আমিন, এবং আমি তোমাদের জন্য একজন হিতাকাঙ্ক্ষী এবং বিশ্বস্ত, বিশ্বস্ত হিতাকাঙ্ক্ষী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আওয়া আজিবতু আন জাআকুম যিকরুম মির রাব্বিকুম আলা রাজুলিন মিনকুম, হুদ আলাইহিস সালাম বললেন জাতিকে, যে তোমরা কি আশ্চর্য হচ্ছ যে তোমাদের কাছে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে উপদেশ এসেছে এমন এক ব্যক্তির মাধ্যমে, লিউনজারাকুম, যিনি তোমাদেরকে সতর্ক করার জন্য এসেছেন, উযকুরু, তোমরা স্মরণ করো, ইজ জাআলাকুম খুলাফা মিন বাদি কওমি নূহ, স্মরণ করো আল্লাহ পাকের নিয়ামতকে, যে তোমাদেরকে নূহ আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করে দেওয়ার পরে তাদের স্থলাভিষিক্ত আল্লাহ পাক পৃথিবীতে করেছিলেন, ওয়াজাদাকুম ফিল খালকি বাস্তা, এবং তোমাদেরকে দৈহিক গঠনে অধিকতর বলিষ্ঠ করেছেন, তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় সুন্দর দৈহিক গঠন দান করেছেন, ফাযকুরু আলা আল্লাহ, সুতরাং আল্লাহর নিয়ামত অনুগ্রহকে স্মরণ করো, ভুলে যেও না এবং অকৃতজ্ঞ হেও না, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সাফল্যমণ্ডিত হইতে পারবে। আল্লাহ পাক ইরশাদ করেছেন, আদ সম্প্রদায়ের লোকেরা বলল কালু, তারা বলল আজে তানালে না আবুদাল্লাহ ওয়াহদা, তুমি আমাদের কাছে এই জন্য এসেছো যে আমরা এক আল্লাহর ইবাদত করব, এক আল্লাহকে মানবো। ও নাজারা মা কানা ইয়াবুদ আবাউনা, আমাদের পূর্বপুরুষ যেসব দেব দেবীর পূজা করতো, যেসব প্রতিমা পুতুলের পূজা করতো, যেসব সৎ লোকদের ইবাদত করতো, সেগুলিকে ছেড়ে দেব, এসব উপাসনা তো আমাদের হচ্ছে ধর্ম, এটা ছেড়ে দেব। ফাতে না বিমা তাই দোনা ইন কুনতা মিনাস সাদিকিন, যদি তুমি সত্যবাদী হও তাহলে যে আমাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছ আর যে ধমক দিচ্ছ যে তোমরা যদি না মানো তাহলে তোমাদের উপর শাস্তি আসবে, সেটা নিয়ে আসো। আল্লাহ পাক বলছেন কালা কাদ ওয়াকা আলাইকুম মির রাব্বিকুম রিজসুম ওয়া গাযাব আতুজাদিলুনানি ফি আসমাইন সামাইতুমুহা আনতুম ওয়া আবাউকুম মা নাযালাল্লাহু বিহা মিন সুলতান ফানতাযিরু ইন্নী মাআকুম মিনাল মুনতাযিরিন। হুদ আলাইহিস সালাম বললেন কাদ ওয়াকা আলাইকুম মির রাব্বিকুম রিজসুম ওয়া গাযাব, তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে তোমাদের উপর অপবিত্রতা এবং আল্লাহ পাকের ক্রোধ, শাস্তি এবং আল্লাহ পাকের ক্রোধ আপতিত হয়েছে। আতুজাদিলুনানি ফি আসমা, এমন কিছু নাম যেগুলি তোমরা প্রতিমা পুতুল আর বুজুর্গদের বড়দের বানিয়ে নিয়েছ, সাম্মাইতুমুহা আনতুম ওয়া আবাউকুম, তোমরা এবং তোমাদের পূর্বপুরুষরা যেগুলি নাম রেখে নিয়েছ যে এগুলি আমাদের পৃষ্ঠপোষক, এগুলি আমাদের উপাস্য, মা নাযালাল্লাহু বিহা মিন সুলতান, আল্লাহ পাক এর কোনো সনদ কোনো প্রমাণ নাজিল করেননি, বহুত্ববাদের কোনো দলিল প্রমাণ কোনো দিনই আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো নাজিল করেননি। ফান্তাজিরু, সুতরাং তোমরা অপেক্ষা করো, ইন্নি মাআকুম মিনাল মুনতাযিরিন, আমিও তোমাদের সাথে অপেক্ষায় রয়েছি যে কে জিতে কে সম্মানিত হয় আর কার সর্বনাশ হয়, তোমরা অপেক্ষা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আদ সম্প্রদায়কেও ধ্বংস করেছিলেন। আল্লাহ পাক তাই বলছেন ফাআনজাইনাহু ওয়াল্লাযিনা মাআহু বিরহমাতিন মিন্না ওয়া কাতানা দাবিরাল্লাযিনা কাযযাবু বিআয়াতিনা ওয়া মা কানু মুমিনিন। সুতরাং আমি আল্লাহ হুদ আলাইহিস সালামকে পরিত্রাণ দিলাম, ওয়াল্লাযিনা মাআহু, এবং তার সাথে যারা ছিল তাদেরকেও আমি পরিত্রাণ দিলাম, এদেরকে আল্লাহর আযাব থেকে বাঁচিয়ে নিল আল্লাহ পাক রব্বুল আলামিন। বিরহমাতি মিন্না, আমার দয়ায়, আল্লাহ পাকের রহমত হইল, এদেরকে আল্লাহ পাক ঈমানের তৌফিক দান করলেন, সৎ কাজের তৌফিক দান করলেন এবং তাদেরকে আল্লাহ পাক আযাব থেকে বাঁচিয়ে নিলেন। ওয়াকাতানা দাবিরাল্লাযিনা কাযযাবু বিআয়াতিনা, আমার আয়াতকে যারা মিথ্যা প্রতিপন্ন করেছিল, যারা অস্বীকার করেছিল এই আদ সম্প্রদায় থেকে, তাদের আমি শিকড়কে কেটে দিলাম, তাদেরকে সমূলে বিনাশ করে দিলাম। অমা কানু মুমিনিন, কারণ তারা ঈমান নিয়ে আসতে সম্মত হয়নি। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই নীতিমালা প্রত্যেকটি জাতি সম্পর্কে রয়েছে, যারাই আল্লাহ পাককে ধরেছে, আল্লাহ পাককে সন্তুষ্ট করতে চাইছে, আল্লাহ পাকের হক আদায় করেছে, এটি আল্লাহ পাকের পক্ষ থেকে কর নয়, এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের যে প্রাপ্য রয়েছে আমাদের উপর, এই প্রাপ্য যে জাতি আদায় করেছে, আল্লাহ পাক তাদেরকে সম্মানিত করেছেন ইহ জগৎ পরজগতে। পক্ষান্তরে যারা অস্বীকার করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কঠোর শাস্তি দিয়েছেন। যারা জন্মসূত্রে ঈমান পেয়েছে, ইসলাম পেয়েছে কিন্তু তা পালন করেন, আল্লাহ পাক তাদেরকে কঠোর শাস্তি দিয়েছেন দুনিয়া এবং আখিরাতে। আল্লাহ পাক আমাদেরকে এসব ঘটনাবলী থেকে শিক্ষা নেওয়ার যেন তৌফিক দান করেন। ওয়াইলা সামুদ আখাহুম সালিহা ক্বালা ইয়া ক্বাওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু ক্বাদ জাআতকুম বাইয়িনাতুম মির রাব্বিকুম হাযিহি নাকাতুল্লাহি লাকুম আয়াতান ফাযারুহা তাকুল ফি আরদিল্লাহ ওয়া লা তামাসসুহা বিসূইন ফায়াখুযাকুম আযাবুন আলীম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আরাফের আয়াত নম্বর 73 ইরশাদ করছেন সামুদ সম্প্রদায়ের ঘটনাবলী সম্পর্কে। ওয়াইলা সামুদ আখাহুম সালিহা, আর আমি আল্লাহ প্রেরণ করলাম সামুদ সম্প্রদায়ের নিকট তাদের ভাই সালেহকে, অর্থাৎ তাদের জাতির সালেহ আলাইহিসসালাম নবীকে আমি প্রেরণ করলাম। কালা ইয়া কওমে ইবুদুল্লাহ, এবং তিনি বললেন যে হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহ পাকের একমাত্র ইবাদত করো, মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, তার ছাড়া কোনো সত্য মাবুদ নেই। দেখছেন সমস্ত আম্বিয়া এবং রাসূলগণের দাওয়াত ছিল এই। আদ সম্প্রদায়কেও হুদ আলাইহিস সালাম এ কথাই বলেছিলেন, নূহ আলাইহিস সালামও তার জাতিকে এ কথাই বলেছিলেন, এবং সালেহ আলাইহিস সালামও তার সম্প্রদায়কে এ কথাই বলেছিলেন। এইভাবে সমস্ত আম্বিয়া রাসূলগণ এরই দাওয়াত দিয়েছে, লা ইলাহা ইল্লা আনা ফাআবুদুন, যে আল্লাহ ফাক রব্বুল আলামিন নবীদের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে আমি আল্লাহ ছাড়া আর কোনো সত্য মাবুদ নেই, সুতরাং একমাত্র আমারই ইবাদত করো। আল্লাহ পাক ইরশাদ করেছেন, কাদ জাআতকুম বাইয়িনাতুম মির রাব্বিকুম, তোমাদের কাছে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে সুস্পষ্ট দলিল প্রমাণ এসেছে। আল্লাহ পাক তাদেরকে একটি মুজিজা দিয়েছিলেন, অলৌকিকত্ব দিয়েছিলেন, আর সেটি ছিল আল্লাহ পাকের উষ্ট্রি। আল্লাহ পাক তাই বলছেন, হাযিহি নাকাতুল্লাহি লাকুম আয়া, এই হচ্ছে আল্লাহ পাকের উষ্ট্রি তোমাদের জন্য নিদর্শন স্বরূপ, ফাযারুহা তাকুল ফি আরদিল্লাহ, এই উষ্ট্রীকে তোমরা ছেড়ে দিবে, কোথাও বাধা দেবে না, আল্লাহর জমিনে যে কোনো জায়গায় চড়তে থাক। আল্লাহ পাক বলছেন ওয়ালা তামাসসুহা বিসু ইন ফায়াখুযাকুম আযাবুন আলীম, আর তাকে কোনো খারাপ উদ্দেশ্যে স্পর্শ করবে না, অর্থাৎ এই উষ্ট্রীকে জবাই করে দেবে না অথবা এই উষ্ট্রীর ওপর হস্তক্ষেপ করবে না, না হলে তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি এসে পাকড়াও করবে। আল্লাহপাক সতর্ক করে দিয়েছিলেন এই জাতিকে, ইমান নিয়ে আসতে বলেছিলেন, কিন্তু এরা বদমাইশি করেছিল, এরা ইমানও নিয়ে আসেনি, এবং আল্লাহপাকের এই নিদর্শনের সাথে মুজিজার সাথে যে দুর্ব্যবহার করেছিল তার শাস্তি আল্লাহপাক রব্বুল আলম তাদেরকে দিয়েছিলেন। এবং যে সালেহ আলী সালাম সামুদ সম্প্রদায়ের জন্য এসেছিলেন দাওয়াত নিয়ে, তাদেরকে বিভিন্নভাবে উপদেশ দিয়েছিলেন, আল্লাহ পাক বলেছেন ওয়াজকুরু ইজ জাআলাকুম খুলাফা মিন বাদি আদ, আচ্ছা তোমরা স্মরণ করো তোমাদের ওপর আল্লাহ পাকের নিয়ামতকে, যে আদ সম্প্রদায়কে ধ্বংস করে দেওয়ার পরে তোমাদেরকে তাদের স্থলাভিষিক্ত আল্লাহ পাক করেছিলেন এই পৃথিবীতে, ওয়াবাউআকুম ফিল আরদ, এবং পৃথিবীতে তোমাদেরকে বসতি দান করেছিলেন, আল্লাহ পাক তোমাদেরকে এই পৃথিবী বসবাসযোগ্য করে দিয়েছিলেন। তাত্তাখিজুনা মিন সুহুলিহা কুসুরা, তোমরা এই পৃথিবীর সমতল ভূমিতে প্রাসাদ নির্মাণ করছিলে, এত পারদর্শী জাতি ছিলে, এত তোমাদেরকে বিদ্যা বুদ্ধি আল্লাহ দিয়েছিলেন যে তোমরা বড় বড় প্রাসাদ নির্মাণ করছিলে এই সমতল ভূমিতে। ওয়াতান হেতুন আল জিবাল বুয়ুতা, এবং তোমরা পাহাড় কেটে ঘর তৈরি করতে, পাহাড় পর্বত কেটে হাজার হাজার বছর আগে এই জাতি আরব এলাকায় তারা নিজের আশ্রয় স্থান তৈরি করতে পারত। আল্লাহ ফাকরাবুল আলমিন সামুদ সম্প্রদায়কে সৃষ্টি করেছিলেন আরবের একটি এলাকা, যে এলাকার নাম হচ্ছে তাবুক, তাবুকের কাছে আল ওলা নামক একটি শহর রয়েছে, সেটি ছিল, সেই এলাকায় ছিল এই সামুদ সম্প্রদায়ের এলাকা। সেই এলাকায় আল্লাহ ফাকরাবুল আলমিন সালে আলি সালামকে তাদের নবী করে প্রেরণ করেছিলেন। আল্লাহ পাক বলছেন ফাজকুরু আলা আল্লাহ, সুতরাং তোমরা আল্লাহ পাকের নিয়ামত সমূহকে স্মরণ করো, আল্লাহ পাকের অনুগ্রহের কথা চিন্তা করো। ওয়ালা তাসাউ ফিল আরদি মুফসিদিন, এবং পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করে ঘুরে বেড়াবে না, পৃথিবীতে তোমরা অশান্তি সৃষ্টি করবে না। কাল আল মালাউ আল্লাযীনা ইসতাকবারু মিন কওমিহি লিল্লাযীনা ইসতুযিফু লিমান আমানা মিনহুম আতাআলামুন আন্না সালিহাম মুরসালুম মির রাব্বি ক্বালু ইন্না বিমা উরসিলা বিহি মুমিনুন। আল্লাহ পাক ইরশাদ করছেন যে সালেহ আলাইহিস সালামের জাতির যেসব অহংকারী প্রধানরা ছিল, তারা ওইসব লোকদেরকে বলল লিল্লাযীনা ইসতুযিফু, যারাকে দুর্বল মনে করা হইতো, যারা ছিলেন সমাজে দুর্বল, আর এই দুর্বলরা ইমান নিয়ে এসেছিলেন নবী সালেহ আলাইহিস সালামের উপর, লেমান আমানা মিনহুম, তারাই ইমান নিয়ে এসেছিলেন তাদের মধ্য থেকে। আতাআলামুনা, তারা ঠাট্টা করে বলতো, আশ্চর্য হয়ে বলতো, আতাআলামুন, তোমরা জানো কি, আন্না সালেহ মুরসালুমির রব্বে, সালেহ নাকি তার রবের পক্ষ থেকে রসুল হয়ে এসেছে, আরে কখন থেকে সে রসুল হয়ে আসলো, এইভাবে তারা ঠাট্টা বিদ্রুপ করতো। কালু, তখন এই দুর্বল মমিনরা বলেছিল ইন্না বেমা উরসেলা বেহি মমিনুন, যা নিয়ে সালেহ আলি সালামকে আল্লাহর পক্ষ থেকে পাঠানো হয়েছে তার প্রতি আমরা বিশ্বাস করেছি, অর্থাৎ আল্লাহ পাকের বিধানকে বিশ্বাস করেছি, আল্লাহ পাকের এই রসুলকে বিশ্বাস করেছি। কালাল্লাযীনা ইসতাকবারু, এই অহংকারীরা বলেছিল ইন্না বিল্লাযী আমানতুম বিহি কাফিরুন, যার প্রতি তোমরা বিশ্বাস করেছো তা আমরা অস্বীকার করি, তোমরা বিশ্বাস করলে কি হবে, আমরা তো অস্বীকার করি এবং আমরা এ প্রত্যাখ্যান করি। তারপরে এরা করেছিল কি, ফাকারুন নাকাহ, এই উষ্ট্রীকে তারা জবাই করে দিয়েছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন কঠোর ভাবে নিষেধ করেছিলেন, তারপরে এরা উষ্ট্রীকে জবাই করে দিয়েছিল। ওয়া আতাউ আন আমরি রব্বিহিম, এবং তাদের প্রতিপালকের আদেশকে তারা অমান্য করেছিল, তার বিরুদ্ধাচরণ করেছিল। ওয়া কালু, এবং বলেছিল ইয়া সালেহ, হে সালেহ, ইতিনা বিমা তায়েদুনা ইন কুনতা মিনাল মুরসালিন, যদি তুমি রাসূলদের অন্তর্ভুক্ত হও তাহলে যেই প্রতিশ্রুতির কথা বলছো যে তোমরা না মানলে তোমাদের উপর শাস্তি আসবে, আল্লাহ পাক পকড়াও করবেন, সেটা নিয়ে আসো, কোথায় তোমার শাস্তি আর তোমার রবের শাস্তি। আল্লাহ পাক বলছেন ফাখাযাতহুমুর রাজফাতু ফাসবাহু ফি দারিহিম জাসিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোনো জাতিকে যখন সেই জাতিতে কোনো মুজিজা, কোনো অলৌকিকত্ব পাঠিয়ে দেন, আর তারপরেও যদি সেই জাতি ঈমান না নিয়ে আসে তাহলে আল্লাহ পাক ধ্বংস করে দেন, এই হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রাচীন নীতিমালা। তাই আল্লাহ পাক কি করলেন, ফাখাযাতহুম রাজফা, যখন এরা উষ্ট্রীকে জবাই করে দিল, আল্লাহ পাকের এই মুজিজাকে, অলৌকিকত্বকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য এটাও নির্দেশ করেছিলেন যে এই উষ্ট্রী একদিন পানি পান করবে, সেই দিন তোমরা পানি পান করবে না, আর একদিন তোমরা ওয়ালাকুম শিরবু ইয়াউমিন মালুম, তোমাদের জন্য একদিন নির্ধারিত থাকবে, সেই দিন তোমরা শুধু পানি পান করবে, কিন্তু তারা এসবের বিরুদ্ধাচরণ করেছিল। ফাখাজাতহুমুর রাজফা, তখন তাদেরকে আল্লাহর পক্ষ থেকে ভূমিকম্প পকড়াও করেছিল। ফাসবাহু ফি দারিহিম জাসিমিন, সুতরাং তারা তাদের ঘরগুলোতে মুখ থুবড়ে পড়ে রইল, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল তাদেরকে এমন ভাবে ধ্বংস করেছিলেন যে মুখের ভরে উপুড় হয়ে তারা পড়েছিল। মহান আল্লাহ ইরশাদ করেছেন ফাতাওয়াল্লা আনহুম, তখন তাদের থেকে ফিরে গেলেন সালি আলাইহিস সালাম এবং বললেন ওয়াকাল ইয়া কওমি লাকাদ আবলাগতুকুম রিসালাত রব্বি, হে আমার সম্প্রদায়, তোমাদেরকে আমার রবের পয়গাম পৌঁছে দিয়েছি, ওয়া নাসাহতু লাকুম, আর তোমাদের কল্যাণ কামনা করেছি, ওয়ালাকিল্লা তুহিব্বুনান নাসহীন, কিন্তু তোমাদের এত বদ স্বভাব যে তোমরা কল্যাণকামীকে ভালোবাসো না, তোমাদের যারা হিতাকাঙ্ক্ষী, তোমাদের যারা কল্যাণ কামনা করে তাদেরকে তোমরা ভালোবাসো না। আল্লাহ ফাকরাব বলেন, তারপর লুত আলী ইসলামের সম্প্রদায়ের কথা সংক্ষেপে বর্ণনা করছেন। লুত আলী ইসলামের সম্প্রদায় কাফের বেদিনও ছিল, তাদের কুফরি শিরকও ছিল, এবং তার সাথে সাথে তাদের এমন এক অশ্লীল কাজ ছিল যেই কাজ এই জাতির পূর্বে কোনো মানুষ করেনি, আর তা হচ্ছে সমকামিতা। এই জন্য লুত আলী ইসলাম তাদের এই যে জঘন্য রোগ, যেই রোগে কোনো জাতি লিপ্ত হয়নি, সেই রোগের চিকিৎসার জন্য তাদেরকে বিশেষ করে উপদেশ দিচ্ছেন। আল্লাহ পাক বলছেন ইজ কাল আলী কওমিহি, যখন লুত আলী ইসলাম তার সম্প্রদায়কে বললেন আতাতুনাল ফাহিশাতা মা সাবাকাকুম বিহা মিন আহাদি মিনাল আলামিন, তোমরা এমন এক অশ্লীল কাজ করো যে অশ্লীল কাজ বিশ্ব জাহানের মধ্যে তোমাদের পূর্বে আর কেউ করেনি, এই রকম কুচরিত্রের লোক পৃথিবীতে আর কেউ ছিল না, তোমরাই এই অশ্লীলতা নোংরামিকে পৃথিবীতে প্রথম রাখলে, যার অনেকে অনুকরণ করবে এবং তারা জাহান্নামের ইন্ধন হবে। আর আজকেও এক শ্রেণীর মানুষ আল্লাহ পাক তাদেরকে হিদায়াত করেন যে তারা চরিত্রহীন এই নোংরামির কাজে লিপ্ত রয়েছে। মহান আল্লাহ ইরশাদ করছেন ইন্নাকুম লা তাতুনার রিজালা শাহওয়াতাম মিন দুনিন নিসা বাল আনতুম কওমুন মুসরিফুন। লূত আলাইহিস সালাম আরো বললেন যে আশ্চর্য লাগে, তোমরা পুরুষদের কাছে আগমন করছো শাহওয়াতাম মিন দুনিন নিসা, যৌন তাড়নাই, মিন দুনিন নিসা, স্ত্রীদেরকে বাদ দিয়ে, নিজের স্ত্রী রয়েছে, সমাজে নারীরা রয়েছে, মহিলারা রয়েছে, তাদেরকে বিবাহ করতে পারো, আর সেখানে গিয়ে তোমাদের যৌন কামনা বাসনা পূরণ করতে পারো বৈধভাবে, কিন্তু তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের যে পাক পবিত্র বস্তু রয়েছে তা বাদ দিয়ে তোমরা পুরুষদের কাছে যৌন তাড়নায় আগমন করছো, বাল আনতুম কওম মুসরিফুন, বরং তোমরা বড়ই সীমা লঙ্ঘনকারী জাতি। এই জাতি কি উত্তর দিয়েছিল? আল্লাহ পাক বলছেন ওয়ামা কানা জাওয়াবা কওমিহি ইল্লা আন ক্বালু আখরিজুহুম মিন ক্বরিয়াতিকুম ইন্নাহুম উনাসুন ইয়াতাতাহারুন। আল্লাহ পাক বলছেন যে এই নোংরা জাতির জবাব ছিল লুত আলাইহিস সালামের এই দাওয়াতের, যে তারা বলতো ইল্লা আন ক্বালু, বলেছিল আখরিজুহুম মিন ক্বরিয়াতিকুম, এই তোমাদের গ্রাম থেকে এদেরকে বের করে দাও তো, এদেরকে এখানে রাখা যাবে না, কারণ ইন্নাহুম উনাসুন ইয়াতাতাহারুন, এরা এমন শ্রেণীর মানুষ, এরা বড়ই পাক পবিত্র, এরা আমাদেরকে নোংরা মনে করে, আমাদেরকে নাপাক মনে করে, এরা বড়ই পবিত্র হয়েছে। আর এই রকম কথাই বাতিল পন্থীরা বলে থাকে, যারা হিজাবের কথা বলে, যারা পর্দার কথা বলে, যারা দীন ইসলামের কথা বলে, ভালো চরিত্রের কথা বলে, যারা ভালো সভ্যতার কথা বলে, তাদেরকে বলে যে এরা বেশ পবিত্র হয়েছে, এরা আমাদেরকে মানুষই মনে করে না, এরা আমাদেরকে কিছুই মনে করে না, এই ধরনের কথাবার্তা এক শ্রেণীর বিধর্মীরা বলে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ফান জাই নাহু ওয়া আহলাহু ইল্লা ইমরাতাহু কানাত মিনাল গাবিরিন, সুতরাং আমি লুত আলাইহিস সালামকে এবং তার পরিবার পরিজনকে আযাব থেকে মুক্তি দান করলাম, তবে তার স্ত্রী, কারণ লুত আলাইহিস সালামের স্ত্রী লুত আলাইহিস সালামের প্রতি ঈমান নিয়ে আসেনি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তার স্ত্রী কানাত মিনাল গাবিরিন, সে যারা পিছনে অবস্থানকারী ছিল তাদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছিল, অর্থাৎ লুত আলাইহিস সালাম যাদেরকে ছেড়ে দিয়ে চলে গেছিলেন সেই জনপদ থেকে বেরিয়ে, আর তারপর আল্লাহ পাকের আযাব এসেছিল এবং সমস্ত ধ্বংস হয়েছিল, তার মধ্যে তার বিবিও ছিল যাকে আল্লাহ পাক ধ্বংস করেছিলেন। ওয়াম তারানা আলাইহিম মাতারান, তাদের উপর আমি বৃষ্টি বর্ষণ করে দিয়েছিলাম, আযাবের বৃষ্টি আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ষণ করেছিলেন। ফানজুর কাইফা কানা আকিবাতুল মুজরিমিন, হে নবী তুমি ভালো করে চিন্তা করে দেখো যে অপরাধী যারা তাদের কুপরিণাম কেমন ছিল, কেমন তাদের পরিণাম হয়েছিল, তাদেরকে সর্বনাশ করেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করেছেন আল্লাহ পাকের আযাব বর্ষণ করে উপর থেকে এবং নিচে থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন অন্য আয়াতে বলেছেন ফাজাআলনা আলিয়াহা সাফিলা ওয়া আমতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজ্জিল লিমান যুদ, নিচের জমিনকে আল্লাহ পাক উল্টে পাল্টে রেখে দিয়েছিলেন, প্রথম আল্লাহ পাক পাথরের বৃষ্টি বর্ষণ করলেন আর পাথর বর্ষণ করে তাদেরকে গুঁড়ো করে দিলেন, আর তারপরে আল্লাহ ফাকরাবুল আলামিন এই জমিন এত নাফাক তারা করে দিয়েছিল এই নোংরামি সমকামিতা দিয়ে, যে আল্লাহ ফাকরাবুল সেই জমিনকে ভূমিকম্প দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে রেখে দিলেন, যে ভূমি আজকে মৃত সাগরের মধ্যে রয়েছে। আল্লাহ ফাকরাবুল আলামিন লুত আলাইহিস সালামকে সাদ্দুম নামক এক গ্রামে প্রেরণ করেছিলেন, যে সাদ্দুম গ্রামটি মৃত সাগরে অবস্থিত। আল্লাহ ফাকরাবুল আলামিন তারপরে ইরশাদ করেছেন, ওয়াইলা মাদিয়ানা আখাহুম শুআইবা ক্বালা ইয়া ক্বাওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু ক্বাদ জাআতকুম বাইয়্যানাতুম মির রাব্বিকুম ফাউফুল কাইলা ওয়াল মীজান ওয়া লা তাবখাসু আন-নাসা আশিয়াআহুম ওয়া তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা যালিকুম খাইরুল লাকুম ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক এখানে শুআইব আলাইহিস সালামের ঘটনা, তার জাতির সাথে যা ঘটেছিল এবং তিনি যে দাওয়াত দিয়েছিলেন সে সম্পর্কে বর্ণনা করতে গিয়ে ইরশাদ করেছেন, ওয়াইলা মাদিয়ানা আখাহুম শুআইবা, আর মাদিয়ান বাসীদের কাছে তাদের ভাই শুআইব আলাইহিস সালামকে আমি নবী করে প্রেরণ করেছিলাম। কালা তিনি গিয়ে বলেছিলেন, ইয়া কওমি হে আমার সম্প্রদায়, ওবুদুল্লাহ একমাত্র আল্লাহর ইবাদত বন্দেগী করো, মা লাকুম মিন ইলাহিন গায়রু, তার ছাড়া তোমাদের আর কোনো সত্য উপাস্য নেই। সমস্ত আম্বিয়া রাসূলগণ এই দাওয়াত দিয়েছিলেন, কাদ জাআতকুম বাইয়্যানাতুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে সুস্পষ্ট দলিল প্রমাণ এসে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিধান নাজিল করেছেন, আমাকে নবী করেছেন, ফাউফুল কাইলা ওয়াল মিজান, সুতরাং তোমরা মাপ এবং ওজনকে পূর্ণ মাত্রায় দেবেই। এই জাতির বড় রোগ ছিল শিরকুফরির পরে দাঁড়ি মারা, ওজনে কম দেওয়া, মাপে কম দেওয়া। কাইল বলা হয় যদি কোনো পাত্রে কোনো কিছু মাপ করা হয়, যেমন খাদ্যদ্রব্য বা অন্য কিছু, তাহলে একে কাইল বলা হয়, আর মিজান বলা হয় যদি দাঁড়ি পাল্লায় কোনো কিছু ওজন করা হয়। আল্লাহ পাক তাদেরকে সতর্ক করলেন যে এই খারাপ অভ্যাস, যেটি মানব জাতির উপরে জুলম অত্যাচার, এইরকম কাজ করবে না। ওয়ালা তাবখাসু আন-নাস আশিয়াআহুম, আর মানুষকে কোনো কিছু দিতে গিয়ে ঘাটতি করবে না, কম করে দেবে না, যখন দেবে তখন কম দেবে আর নেবে তখন বেশি নেবে। আর এই চরিত্র হচ্ছে আজকাল এক শ্রেণী ব্যবসায়ীদের, যে ওয়াইজা কালুহুম আও ওয়াজানুহুম ইখসারুন, যখন তাদের কাছ থেকে যখন নেই তখন তাদেরকে কম দেয়, আর যখন নেওয়ার থাকে তখন বেশি করে নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাতিকে সতর্ক করলেন এবং বলছেন শোয়েব আলাইহিস সালাম, ওয়ালা তাবখাসু আন-নাস আশিয়া ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা, আর পৃথিবীতে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা হওয়ার পরে সেখানে বিপর্যয় সৃষ্টি করিও না। যদি মানুষ জুলুম অত্যাচার করে তাহলে এই হচ্ছে বিশৃঙ্খলা সৃষ্টি করা। আল্লাহ পাক রব্বুল আলামিন নিরাপত্তা প্রতিষ্ঠা করতে চান এই পৃথিবীতে, নিরাপত্তা থাকবে জানের, নিরাপত্তা থাকবে ধন সম্পদ মালের, নিরাপত্তা থাকবে একের অন্যের ওপর যে প্রাপ্য রয়েছে, অধিকার রয়েছে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে। আল্লাহ পাক বলছেন যে তোমরা এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হওয়ার পরে সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করবে না। যালিকুম খাইরুল লাকুম ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি সত্যিকার বিশ্বাসী হও, ইমান নিয়ে আসো, তাহলে এটি তোমাদের জন্য বড়ই কল্যাণকর। আল্লাহ পাক আরো ইরশাদ করছেন যে শুআইব আলাইহিস সালাম বলেন, ওয়ালা তাকুদু বিকুল্লি সিরাতিন তুইদুনা ওয়া তাসুদুনা আন সাবিলিল্লাহ, আর তোমরা রাস্তায় এমন ভাবে বসে যাবে না যে ধমক দেবে, মানুষকে ধমক দেবে। অর্থাৎ সুদ্দুন আন সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় চলতে বাধা সৃষ্টি করবে, আল্লাহর দিন পালন করতে বাধা সৃষ্টি করবে। তাহলে এরা রাস্তা দিয়ে যেসব লোকেরা যাতায়াত করতো তাদেরকে এরা ভয় ভীতি প্রদর্শন করতো। আল্লাহ পাক বলছেন, মান আমানা বিহি, যারা ইমান নিয়ে এসেছে, ওয়াতাবগুনাহা এওয়াজা, এবং সেই রাস্তাকে তোমরা বক্র সন্ধান করছো, বাঁকা পথে তোমরা চলে যাচ্ছ। ওয়াজকুরু ইজ কুনতুম কালিলা, তোমরা স্মরণ করো আল্লাহ পাকের অনুগ্রহকে, যে তোমাদের সংখ্যা অতি অল্প ছিল। ফাকাসারাকুম, আল্লাহ পাক তোমাদেরকে তোমাদের সংখ্যা বাড়িয়ে দিলেন এবং তোমাদের আধিক্য দান করলেন। ওয়ানজুরু, এবং চিন্তা করে দেখো, কাইফা কানা আকিবাতুল মুফসিদিন, যারা বিপর্যয় সৃষ্টিকারী ছিল তাদের পরিণাম কি হয়েছে। আল্লাহ পাক এইভাবে প্রত্যেকটি জাতি, যেই জাতির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সতর্ক বাণী পাঠিয়েছেন, নবী রাসূল প্রেরণ করেছেন, তারপরে তারা ঈমান নিয়ে আসেনি, তাদের যে সব ব্যাধি ছিল খারাপ চরিত্রের আল্লাহর হকের ক্ষেত্রে, মানুষের হকের ক্ষেত্রে, সেগুলি সংশোধন করেনি, তখন সেই জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করেছেন। ওয়াইন কানা তায়েফাতু মিনকুম আমানু বিল্লাযী উরসিলতু বিহি ওয়া তায়েফাতুন লাম ইউমিনু ফাসবিরু হাত্তা ইয়াহকুমাল্লাহু বাইনানা ওয়া হুয়া খাইরুল হাকিমিন। আল্লাহ পাক আরো বলছেন, ওয়াইন কানা তায়েফাতু মিনকুম আমানু বিল্লাযী উরসিলতু বিহি, এই শুআইব আলাইহিস সালামের ঘটনা উল্লেখ করে বলছেন যে তোমাদের একদল যা আমি নিয়ে প্রেরিত হয়েছি তার প্রতি যদি ইমান এনে থাকে, ওয়াতায়েফাতুন লাম ইউমিনু, আরেক দল ইমান না এনে থাকে, তাহলে শোনো তোমরা দুই দলে বিভক্ত হয়েছ, ফাসবিরু, ধৈর্য ধারণ করো, প্রতীক্ষা করো, হাত্তা ইয়াহকুমাল্লাহু বাইনানা, আল্লাহ পাক আমাদের মাঝে চূড়ান্ত ফয়সালা করবেন, ওয়া হুয়া খাইরুল হাকিমিন, তিনি উত্তম মীমাংসাকারী। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, কাল আল মালাউ আল্লাযিনা ইসতাকবারু মিন কওমি লানুখরিজান্নাকা ইয়া শুআইব ওয়াল্লাযিনা আমানু মাআকা মিন ক্বারিয়াতিনা আও লা তাউদুন্না ফী মিল্লাতিনা ক্বালা ওয়ালাউ কুন্না কারিহীন। শুআইব আলাইহিস সালাম যখন এইভাবে তার জাতিকে ইমানের দাওয়াত দিলেন, সংশোধনের দাওয়াত দিলেন, তখন সেই জাতির অহংকারী প্রধানরা বলল যে শুআইব তুমি খুব বড় মানুষ হয়ে গেছো, তুমি খুব সাধু মানুষ হয়ে গেছো, লানুখরিজান্নাকা ইয়া শুআইব, হে শুআইব তোমাকে আমরা বের করে দেব আমাদের এই গ্রাম থেকে শহর থেকে। ওয়াল্লাযিনা আমানু মাআক, তোমার সাথে যারাই এই বিশ্বাস করেছে তোমাকে এবং তোমার কথাকে বিশ্বাস করেছে তাদেরকেও বিতাড়িত করে দেবো মিন ক্বারিয়াতিন, আমাদের এই জনপদ থেকে। আওলা তাউদুন্না ফী মিল্লাতিন, অথবা যদি থাকতে চাও এই দেশে শান্তির সাথে তাহলে ফিরে আসো আমাদের ধর্মের দিকে, ফিরে আসো আমাদের আদর্শের দিকে ফিরে আসো। কাল, তখন শুআইব আলাইহিস সালাম বললেন, আওয়ালাউ কুন্না কারিহীন, যদিও সেটা আমি বরদাস্ত না করি, যদিও সেটা আমি করতে রাজি না হই, জবরদস্তি আমার উপর করবে, কাদ ইফতারাইনা আলাল্লাহি কাযিবা ইন উদনা ফি মিল্লাতিকুম বাদা ইজ নাজ্জানা আল্লাহু মিনহা, আল্লাহ পাক আমাকে এই কুফুরি থেকে, শিরক থেকে আর এসব অপাচার থেকে মুক্তি দান করেছেন, রক্ষা করেছেন, তারপরে যদি তোমাদের এই ভ্রান্ত ধর্মে যদি ফিরে যাই তাহলে তো আল্লাহর উপর চরম মিথ্যা রচনা করব, এর চাইতে বড় অপরাধ তার হইতে পারে না, জেনে শুনে ভুল করব। আমা ইয়াকুনু লানা আন নাউদা ফিহা ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুনা, আর হতেই পারে না যে এই ভ্রান্ত পথে আবার ফিরে যাব, তবে আল্লাহ পাক যিনি আমাদের রব তিনি যদি কোনো কিছু চান সেটা আলাদা কথা, কিন্তু আমরা আমাদের যতক্ষণ পর্যন্ত ক্ষমতা আছে আমরা সত্যকে জানার পরে মিথ্যার দিকে, বাতিলের দিকে, হককে জেনে নেওয়ার পরে বাতিলের দিকে কখনো ফিরে যেতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াসিয়া রব্বুনা কুল্লা শাইইন ইলমা, শুআইব আলাইহিস সালাম বললেন যে আমার প্রতিপালক বা আমাদের প্রতিপালক যিনি আছেন সমস্ত বস্তু সম্পর্কে তার জ্ঞান পরিব্যাপ্ত। আল্লাহ তাওয়াক্কালনা, আমরা আল্লাহর উপর আস্থা ভরসা রাখি। রব্বানা আফতাহ বাইনানা ওয়া বাইনা কওমিনা বিল হক, আল্লাহ আমাদের মাঝে এবং আমাদের জাতি যারা অস্বীকার করেছে তোমাকে এবং সৎ কাজের দিকে আসতে, ইমান এবং ভালো কাজের দিকে আসতে যারা অস্বীকার করেছে তাদের মাঝে তুমি হক ফয়সালা করে দাও, নাই সঙ্গত ফয়সালা করে দাও। ওয়ান তা খাইরুল ফাতিহিন, তুমি সর্বোত্তম মীমাংসাকারী। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলছেন, ওয়া ক্বালা আল মালাউ আল্লাযিনা কাফারু মিন ক্বাওমিহি লাইন ইত্তাবাতুম শুআইবান ইন্নাকুম ইযাল খাসিরুন, শুআইব আলাইহিস সালামের জাতির যে সব কাফেররা ছিল তারা বলল ওই সব লোকদেরকে যারা শুআইব আলাইহিস সালামের প্রতি ঈমান নিয়ে এসেছিল, লাইন ইত্তাবাতুম শুআইবান, তোমরা যদি শুআইব আলাইহিস সালামের অনুসরণ করো তাহলে বড়ই ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে, এ তো ভুল পথে নিয়ে যাচ্ছে, তারপরে কত ক্ষতি, আমরা প্রতিদিন যে ব্যবসা বাণিজ্য করি আর এই যে দাঁড়ি মারি, আমরা যে ওজনে কম দিই, এই দিয়ে অনেক লাভবান হই, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে যদি এর কথা শোনো তো। ফাখাযাতুমুর রাজফাতু ফাসবাহু ফি দারিহিম জাসিমিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে যখন তারা অবাধ্য হয়ে গেল, আল্লাহর দিনকে মানতে রাজি হইল না, শুআইব আলাইহিস সালামের দাওয়াতে সাড়া দিল না, তখন তাদেরকে হঠাৎ করে ভূমিকম্প পকড়াও করল। ফাসবাহু ফি দারিহিম জাসিমিন, সুতরাং তারা তাদের নিজের নিজের বাড়িতে উপুড় হয়ে মুখের ভরে পড়ে থাকলো। আল্লাযিনা কাযযাবু শুআইবান, যারা শুআইব আলাইহিস সালামকে মিথ্যা মনে করেছিল, কানলাম ইয়াগনাউ ফিহা, মনে হচ্ছে যে সেখানে কোনদিন বসবাসই করেনি, সবকে আল্লাহ ধ্বংস করে দিয়েছিলেন। আল্লাযিনা কাযযাবু শুআইবান, যারা শুআইব আলাইহিস সালামকে মিথ্যা প্রতিপন্ন করেছিল, কানুহুমুল খাসিরিন, তারাই ক্ষতিগ্রস্ত হয়েছিল, ইহকাল পরকালকে বরবাদ করেছিল। ফাতাওয়াল্লা আনহুম, শুআইব আলাইহিস সালাম তাদের থেকে ফিরে গেলেন, ওয়াকাল বললেন, ইয়া কওমে, তোমাদের আজাব আসবে, আমি চললাম, হে আমার সম্প্রদায়, লাকাদ আবলাগতুম রিসালাতি রব্বি, আমার প্রতিপালকের পয়গাম বার্তা আমি তোমাদের কাছে পৌঁছে দিয়েছি, ওয়া নাসাহাতু লাকুম, আর তোমাদেরকে আমি তোমাদের কল্যাণ কামনা করেছি এবং তোমাদেরকে আমি উপদেশ দান করেছি, ফাকাইফা আসা আলা কওমিন কাফিরিন, এরপরে আমি কাফির অস্বীকারী জাতির ওপর কি করে আক্ষেপ করতে পারি, আল্লাহ পাক যদি তোমাদেরকে ধ্বংস করে দেন, তোমাদেরকে যদি আল্লাহ পাক রাব্বুল আলামিন দুনিয়া থেকে শেষ করে দেন, তাহলে তার উপর আর আক্ষেপ আর আমি কি করতে পারি, তোমাদের কাছে তার কোনো ওজন নেই, যথেষ্ট তোমাদেরকে আমি উপদেশ দিয়েছি, আল্লাহ পাক যেন আমাদেরকে সত্য পথে চলার তৌফিক দান করেন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وَمَا أَرْسَلْنَا فِي قَرْيَةٍ مِّن نَّبِيٍّ إِلَّا أَخَذْنَا أَهْلَهَا بِالْبَأْسَاءِ وَالضَّرَّاءِ لَعَلَّهُمْ يَضَّرَّعُونَ ثُمَّ بَدَّلْنَا مَكَانَ السَّيِّئَةِ الْحَسَنَةَ حَتَّى عَفَوْا وَقَالُوا قَدْ مَسَّ آبَاءَنَا الضَّرَّاءُ وَالسَّرَّاءُ فَأَخَذْنَاهُمْ بَغْتَةً وَهُمْ لَا يَشْعُرُونَ। মহান আল্লাহ সূরা আরাফের আয়াত নম্বর 94 ارشاد করছেন وما ارسلنا في قريه من نبي الا اخذنا اهلها بالباساء والضراء لعلهم يضرعون ارشاد করছেন যে যে কোনো সম্প্রদায়ে যে কোনো জনপদে আমি নবী পাঠিয়েছি নবী পাঠানোর পর যখন তারা অমান্য করেছে তাদের কাছ থেকে যখন সাড়া পায়নি নবী এবং তারা যখন ঈমান নিয়ে আসতে চায়নি তখন তাদের উপর বিভিন্ন রকমের আমি বিপদ আপদ আপতিত করেছি আল্লাহ পাক ইরশাদ করেছেন আমি যে কোনো জনপদে যে কোনো নবীকে প্রেরণ করেছি উমা আরসালনা ফি কারিয়াতিন মিন নাবিয়িন ইল্লা আখাযনা আহলাহা বিল বাসা সেখানে আমি সেখানকার অধিবাসীদেরকে আমি বিপদ আপদ দিয়ে এবং অভাব দিয়ে বাসা অর্থাৎ হচ্ছে অভাব অভাব দারিদ্র দিয়ে পদররা আর ব্যাধি অসুস্থতা দিয়ে আমি তাদেরকে পকড়াও করেছি তাদের বিরুদ্ধাচরণের কারণে লা আল্লাহ ইয়াদদারাউ যাতে করে তারা নম্রতা এবং কাতরতা প্রকাশ করে আল্লাহ পাকের দরবারে সতর্ক হয়ে ফিরে আসে সুম্মা বাদদালনা মাকানা সাইয়াতিল হাসানা তারপরে যখন তারা কাতর হয়ে নম্রতার সাথে আল্লাহ পাকের দিকে ফিরে এসেছে অতঃপর আমি তাদের অকল্যাণকে কল্যাণে পরিবর্তন করে দিয়েছি আযাব দূর করে দিয়ে বিপদ আপদ দূর করে দিয়ে তাদেরকে আমি সচ্ছলতা দান করেছি তাদেরকে আমি সুস্থ করে দিচ্ছি হাত্তা আফাও যখন তারা প্রাচুর্যে বেড়ে গিয়েছে যখন দেখলো যে অনেক বেড়ে গেল তখন তারা আবার আল্লাহকে ভুলে যেত ওয়াকালু বলতো কদ মাসা আবা আনা দাররা ওয়াসাররা আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন তাদেরও অভাব এসেছে এবং তাদের উপরও বিপদ আপদ এসেছে ফা আখাযনাহুম বাগতা তখন আমি হঠাৎ করে তাদেরকে পকড়াও করেছি হামলায়া সরুন এমন ভাবে যে তারা টের পেত না আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর ইরশাদ করেছেন যে ওয়ালাউ আন্না আহলাল কোরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ ওয়ালাকিন কাযযাবু ফা আখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন যদি জনপদের লোকেরা কোরা কারিয়াতুনের বহুবচন জনপদের লোকেরা অর্থাৎ পৃথিবীবাসী কোনো দেশের লোকেরা যদি তারা ইহকাল পরকালের কল্যাণ চায় তাহলে তাদেরকে কি করতে হবে আমি আল্লাহ বলে দিচ্ছি তারা যদি ঈমান নিয়ে আসত বিশ্বাস করবে আল্লাহর প্রতি পরকালের প্রতি এবং যেসব বিষয়কে আল্লাহ পাক বিশ্বাস করতে বলেছেন ওয়াত্তাকাও এবং তারা যদি ভয় করত সংযত জীবন যাপন করত পাপ থেকে মুক্ত হয়ে যেত নিজের সংশোধন করে আল্লাহর দিকে ফিরে আসত লাফাতাহান আলিহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ তাহলে তাদের জন্য আমি আসমান এবং জমিনের বরকত সমূহ খুলে দিতাম আকাশে যে বরকতের ব্যবস্থা রয়েছে অর্থাৎ বৃষ্টি বর্ষণ আল্লাহ পাক করতেন যথাযথ আর তা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলমিন তাদের জীবনে বরকত দান করতেন এই রকমই পৃথিবীতে আল্লাহ পাক জমিনে বরকত দিতেন এবং তাদের খাদ্যদ্রব্যের ব্যবস্থা হইতো আর এই রকম আল্লাহ পাক বহু নিয়ামত তাদেরকে দিয়ে সম্মানিত করতেন ওয়ালাকিন কাযযাবু কিন্তু অধিকাংশ মানুষরা মিথ্যা প্রতিপন্ন করেছে ফা আখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন তাদের কৃতকর্মের কারণে তাদেরকে আমি পকড়াও করেছি আল্লাহ পাক বলছেন আফা আমানা আহলুল কোরা আন ইয়াতিয়াহুম বাসুনা বায়াতান ওয়া হুম নায়মুন জনপদের লোকেরা কি নির্ভীক হয়ে গেছে তাদের কোনো ভয় নেই যে তাদের কাছে আমার আযাব চলে আসবে রাত্রিবেলা যে সময় তারা শুয়ে থাকে ঘুমন্ত অবস্থায় আরামে ঘুমিয়ে আছে তাদের কোনো চিন্তা নেই হঠাৎ করে আল্লাহ পাকের আযাব আসবে আর মুহূর্তের মধ্যে তাদেরকে এই আযাব ধুয়ে সাফ করে নিয়ে চলে যাবে যেমন আসলে সুনামি আল্লাহ পাকের এই সুনামি আযাব মুহূর্তের জন্য আসলো আর তাতে অসংখ্য মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন বহিয়ে পানিতে নিয়ে চলে গেলেন ধ্বংস করে দিলেন আল্লাহ পাক আরো ইরশাদ করেন আওয়া আমানা আহলুল কোরা কি জনপদের লোকেরা নির্ভীক হয়ে গেছে নিরাপদ হয়ে গেছে আইয়াতিয়াহুম বাসুনা দুহান যে আমার আযাব সকালবেলা আসতে পারে দিনের বেলা যদি আলোর সময় আসে তাতে কি কোনো অসুবিধা আছে আমার পক্ষ থেকে আমি ইচ্ছা করলে দিনেও তাদেরকে আযাব পাঠাতে পারি দিনে কি তাদের শাস্তি আসতে পারে না ওহম ইয়াল আবন যখন তারা নিজের খেলাধুলায় মত্ত থাকে সুতরাং তাদের চিন্তা করা উচিত আফা আমিনু মাকর আল্লাহ তারা কি আল্লাহ পাকের যে কৌশল রয়েছে সেই কৌশল থেকে নিরাপদ হয়ে গেছে যে আল্লাহ পাক তাদেরকে ছেড়ে দেবেন ধরবেন না আল্লাহ পাক এমনিতেই সৃষ্টি করেছেন পৃথিবীতে ফালা ইয়ামানু মাকর আল্লাহ ইল্লাল কওমুল খাসিরুন আল্লাহ পাকের যে কৌশল রয়েছে এই কৌশল থেকে একমাত্র নিরাপদ হতে পারে ক্ষতিগ্রস্ত জাতি যারা নিজেদের ক্ষতি করে তাদেরই কোনো চিন্তা থাকে না আল্লাহ সম্পর্কে আল্লাহ পাকের ক্ষমতা সম্পর্কে আল্লাহ পাক যে পাপীদেরকে ধরে ফেলেন এ সম্পর্কে ওদেরই কোনো চিন্তা থাকে না আওয়ালাম ইয়াহদিল্লাযিনা ইয়ারিসুনাল আরদা মিন বাদি আহলিহা আল্লাউ নাশাউ আসাবনাহুম বিযুনুবিহিম ওয়া নাতবাউ আলা কুলুবিহিম ফাহুম লা ইয়াসমাউন আল্লাহ পাক আরো ইরশাদ করছেন যে ওই সব লোকেরা যাদেরকে এই দুনিয়ার অধিবাসী আগের লোকদেরকে ধ্বংস করে দেওয়ার পরে বা তাদের বিদায় হয়ে যাওয়ার পরে এই পৃথিবীর আমি উত্তরাধিকারী বানিয়েছি, তাদের কি এই ক্ষেত্রে শিক্ষা লাভ হয় না? তারা কি এই ক্ষেত্রে দিক নির্দেশনা পায় না যে আল্লাহ নাশাউ আসাবনাহুম বিযুনুবিহিম, যদি আমি আল্লাহ চাই তাহলে তাদেরকে তাদের গুনাহের কারণে আমি ধরে ফেলব, যেমন আগের লোকদেরকে ধরেছি। ওয়ানাতবাউ আলা কুলুবিহিম, এবং তাদের অন্তরে আমি মোহর লাগিয়ে দেব, সুতরাং তারা কোনো ভালো কথা শুনবে না এবং ভালো কথা তাদের অন্তরে প্রবেশ করবে না। আল্লাহ পাক ইরশাদ করেছেন, তিলকাল কোরআন কুসু আলাইকা মিন আম্বাইহা ওয়ালাকাদ জাআতুম রুসুলুহুম বিল বাইয়িনাতি ফামা কানু লিয়ুমিনু বিমা কাযযাবু মিন ক্বাবল কাযালিকা ইয়াতবাউল্লাহু আলা কুলুবিল কাফিরিন। আল্লাহ পাক বলছেন যে এসব যে জনপদ রয়েছে, এসব যে গ্রাম রয়েছে, না কুসু আলাইকা মিন আম্বাইহা, হে নবী এসবের ঘটনাবলী তোমার কাছে আমি বর্ণনা করছি। ওয়ালাকাদ জাআতুম রুসুলুহুম বিল বাইয়িনাত, তাদের রাসূলগণ সুস্পষ্ট দলিল প্রমাণ নিয়ে আল্লাহর পক্ষ থেকে আগমন করেছিলেন, ফামা কানু লিয়ুমিনু বিমা কাযযাবু মিন ক্বাবল, এর পূর্বে যেহেতু তাদের মিথ্যা মনে করার স্বভাবই রয়েছে সেই জন্য তারা ঈমান আনবে না, তারা কোনো সময় ঈমান আনতে সম্মতি প্রকাশ করেনি। কাযালিকা ইয়াতবাউল্লাহু আলা কুলুবিল কাফিরিন, এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কাফের সম্প্রদায়ের অন্তরে মোহর লাগিয়ে দেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওমা ওয়াজাদনা লি আকসারিহিম মিন আহদ ওয়া ইন ওয়াজাদনা আকসারাহুম লাফাসিকিন, তাদের অধিকাংশ লোক যে অঙ্গীকার করেছিল, প্রতিশ্রুতি দিয়েছিল, সেই প্রতিশ্রুতির ওপর তাদেরকে অটল পায়নি। আল্লাহ পাকের সাথে যে প্রতিশ্রুতি করেছিল, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর আল্লাহ পাক নিয়েছিলেন যে আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই, এবং প্রত্যেকটি মানুষকে আল্লাহ পাক যে সৃষ্টি করেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটি শিশু জন্মায় ইসলামের ওপর, এবং তার যে আল্লাহর একত্রে যে প্রকৃতি মানুষের মধ্যে রয়েছে তার উপর, ফা আবাওয়াহু ইউহাউয়িদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, তারপরে তার মাতা পিতা যদি ইহুদি হয় ইহুদি বানিয়ে দেয়, আর যদি খ্রিস্টান হয় তাহলে খ্রিস্টান বানিয়ে দেয়, আও ইউমাজ্জিসানি অথবা অগ্নি পূজক হলে অগ্নি পূজক বানিয়ে দেয়, পুতুল পূজক হলে পুতুল পূজক বানিয়ে দেয়, এইভাবে বিকৃত করে মানুষের প্রকৃতিকে। অথচ শিশু যখন জন্ম নিয়েছিল তখন ঈমান ইসলামের উপর নিয়েছিল। আল্লাহ পাক বলছেন যে তাদের এই যে প্রতিশ্রুতি ছিল এর উপর তাদেরকে পায়নি। ওয়াইন ওয়াজাদান আকসারহুম লাফাসিকিন, তাদের অধিকাংশকে বিরুদ্ধাচরণকারী নাফরমান পেয়েছি। সুম্মা বাসনা মিন বাদিহি মূসা বিআয়াতিনা ইলা ফিরআউনা ওয়া মালাইহি ফাযালামু বিহা ফানজুর কাইফা কানা আকিবাতুল মুফসিদিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, অতঃপর আমি তাদের পরে, সুম্মা বাসনা মিন বাদিহি মূসা, এসব আম্বিয়া রাসূলগণের পরে, তাহলে আল্লাহ পাক রব্বুল সূরা আরাফে নূহ আলাইহিস সালামের সংক্ষিপ্ত ঘটনা বর্ণনা করলেন, তারপরে হুদ আলাইহিস সালাম এবং তার জাতির কথা, সামুদ সম্প্রদায়ের কথা, সালে আলাইহিস সালামের কথা, তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন লূত আলাইহিস সালামের কথা, শুয়াইব আলাইহিস সালামের কথা বর্ণনা করলেন, তারপরে আল্লাহ পাক রব্বুল বলছেন সুম্মা বাআসনা মিন বাদিহি মূসা, এসব আম্বিয়া রাসূলগণের পরে আমি মূসা আলাইহিস সালামকে প্রেরণ করলাম বি আয়াতেনা, আমার নিদর্শন সমূহ নিয়ে, মুজিজাগুলি নিয়ে, ফিরাউনের কাছে এবং ফিরাউনের জাতির প্রধানদের কাছে, ফাযালামু বিহা, কিন্তু এই আল্লাহ পাকের নিদর্শনগুলির ক্ষেত্রে, মুজিজাগুলির ক্ষেত্রে, আল্লাহ পাকের বিধানের ক্ষেত্রে বাড়াবাড়ি করল, জুলম অত্যাচার করল। ফানজুর কাইফা কানা আকিবাতুল মুফসিদিন, হে নবী তুমি ভালো করে চিন্তা করে দেখো যারা বিপর্যয় সৃষ্টিকারী তাদের পরিণাম কি হয়েছিল। আল্লাহ পাকের ইরশাদ করেছেন, ওয়াকালা মূসা ইয়া ফিরআউন ইন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন, মূসা আলাইহিস সালাম যখন আসলেন নবী হয়ে, আল্লাহ পাকের রাসূল হয়ে, তখন ফিরাউনকে ঈমান ইসলামের দাওয়াত দিলেন, ফিরাউনকে সত্য দিনের দাওয়াত দিলেন, এবং ফিরাউন যে জুলম অত্যাচার করছিল বনি ইসরায়েলদের উপর, সেসব জুলম অত্যাচার করতে সতর্ক সাবধান করলেন যে এই ক্ষেত্রে তুমি সতর্ক হও, এবং বনি ইসরায়েলদের উপর কতদিন আর জুলম করবে তাদেরকে আমার সাথে দাও। বনি ইসরায়েলদের পূর্বপুরুষের দেশ ছিল শাম দেশ, বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন, আর ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরে চলে গেছিলেন এবং তার ভাইয়েরা তারপরে সেখানে গিয়ে বসবাস গ্রহণ করেছিল, তখন থেকে তারা মিশরে ছিল, পরবর্তীকালে তারা এই ফেরাউনদের গোলামীর জীবন যাপন করছিল। আল্লাহ পাক বললেন যে মূসা আলাইহিস সালাম বলে, হে ফেরাউন ইন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন, আমি বিশ্বজাহানে প্রতিপালকের পক্ষ থেকে রাসূল হয়ে এসেছি, হাকীকুন আলা আল্লাহ আকুল আলা আল্লাহ ইল্লাল হক, আমার জন্য অবশ্যই করণীয়, আমার জন্য অবশ্যই উচিত হবে যে আমি আল্লাহ সম্পর্কে সত্য ছাড়া কোনো কথা বলবো না, একমাত্র সত্য কথা, ন্যায্য কথা বলবো যে আল্লাহ এক ও একক এবং তার কোনো অংশী নেই। কাদ জিতুকুম বিবাইনাতিন মির রাব্বিকুম, তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে তোমাদের কাছে সুস্পষ্ট দলিল প্রমাণ নিয়ে এসেছি, ফারসেল মাইয়া বনি ইসরায়েল, সুতরাং আমার সাথে বনি ইসরায়েলদেরকে প্রেরণ করুন, আর এ মিশরে গোলাম বানিয়ে রাখেন না, এদেরকে ছেড়ে দেন, এদেরকে নিয়ে আমি আমাদের পূর্বপুরুষদের দেশে বাইতুল মুকাদ্দাসে ফিলিস্তিনে চলে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আরাফে আয়াত নম্বর 106 ইরশাদ করেছেন, কালা ইন কুনতা জিতা বি আয়াতিন ফাতি বিহা ইন কুনতা মিনাস সাদিকিন। হে মূসা, তুমি যদি কোনো নিদর্শন নিয়ে এসে থাকো যার দ্বারা চিনতে পারবো যে তুমি আল্লাহর পক্ষ থেকে রসুল এসেছো, তাহলে ফাতি বিহা সেটা প্রকাশ করো, নিয়ে এসে দেখাও যদি তুমি সত্যবাদী হও। মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক লাঠিতে মুজিজা দিলেন, ফালকা আসাহু, মূসা আলাইহিস সালাম তার লাঠিকে নিক্ষেপ করলেন। এই ছিল আল্লাহ পাক রব্বুল্লাহর পক্ষ থেকে মূসা আলাইহিস সালামের বড় অলৌকিকত্ব মুজিজা। ফাইদা হিয়া সুবান মুবিন, হঠাৎ করে সেই লাঠি প্রকাশ্য অজগর হয়ে গেল, অজগর সাপে রূপান্তরিত হয়ে গেল। এই একটি মুজিজা দেখালেন মূসা আলাইহিস সালাম। ওয়ানাজা ইয়াদাহু ফাইজাহ বাইদাউলিন নাজিরিন, এবং তার হাতকে বগলে দিয়ে বের করলেন। এটি আরেকটি মুজিজা ছিল আল্লাহ পাক রব্বুল্লাহর পক্ষ থেকে, যখনই বগলে হাত রেখে বের করতেন তখন হাতটি সাদা হয়ে চমকে উঠত দর্শকদের জন্য। আল্লাহ পাক বলছেন যে মূসা আলাইহিস সালাম তার হাতকে বগল থেকে টেনে বের করলেন, এবং সেই সময় দেখা গেল যে ফায়জা হে বায়দাউলিন নাজিরিন, দর্শকদের জন্য সেটি সাদা উজ্জ্বল হয়ে পড়েছে। আল্লাহ পাক ইরশাদ করেছেন, কাল আল মালা মিন কওমি ফিরআউনা ইন্না হাযা লা সাহিরুন আলীম। ফিরাউনের যুগে, মূসা আলাইহিস সালামের যুগে জাদু বিদ্যা অত্যন্ত শীর্ষস্থানে পৌঁছে গিয়েছিল এবং বড় বড় জাদুঘর সেই যুগে ছিল। ফেরাউনের সম্প্রদায়ের যারা প্রধান তারা বলল, ইন্না হাযালা সাহিরুন আলীম, এ তো বড় জাদু, ইউরিদু আন ইউখরিজাকুম মিন আরযিকুম ফামাযা তা'মুরুন, এ তো তোমাদেরকে তোমাদের দেশ থেকে বিতাড়িত করতে চায় এই জাদুর মাধ্যমে, ফামাযা তা'মুরুন, তোমাদের মতামত কি, এ মূসা সম্পর্কে কি করতে হয়, তাহলে এত বড় বড় জাদু দেখাতে শুরু করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তখন তারা আপোষে পরামর্শ দিল, ফেরাউনকে পরামর্শ দিল, আর ফেরাউনের যে সব সংসদ সদস্য ছিল যারা প্রধান ছিল সেই দেশের তাদেরকে পরামর্শ দিল লোকেরা, কাল আরজি, একে ছেড়ে দাও, অবকাশ দাও, ওয়া আখাহ, এবং তার ভাইকেও অবকাশ দাও, এ মূসাকে আর মূসার ভাই হারুনকে একটু অবকাশ দাও, ওয়া আরসেল ফিল মাদায়েনে হাশেরিন, এবং বিভিন্ন শহরে একত্রকারী সংগ্রহকারীকে পাঠিয়ে দাও যে জাদুকরদেরকে সংগ্রহ করে নিয়ে আসুক, তলাশ করো যে কোথায় জাদুকর রয়েছে, আর প্রত্যেক জাদুকরকে হাজির করা হোক, আর জাদুকরদেরকে হাজির করে নিয়ে এসে মূসার সাথে এই জাদুকরদের প্রতিযোগিতা কম্পিটিশন হবে, আর এই দিয়ে মূসার জাদুকে প্রতিহত করা হবে এবং মূসাকে দমন করা হবে। ইয়া তুকা বিকুল্লে সাহিরিন আলিম, এবং হে ফেরাউন, হে বাদশাহ, আপনার কাছে এরা বড় বড় জাদুকরদেরকে সমস্তকে একত্রিত করে নিয়ে আসবে। আল্লাহ পাক বলছেন, ওয়াজ্জা আসসাহারাত ফিরআউন, সমস্ত জাদুকররা ফেরাউনের কাছে আসলো, আসার পরে তারা বলল, কালু ইন্না লানা লা আজরান ইন কুন্না নাহনুল গালিবিন, আমরা যদি বিজয়ী হই, আমরা যদি এ মূসাকে হারিয়ে দিতে পারি, তাহলে আমরা কি পারিশ্রমিক পাব, আমরা কি আমাদের কোনো বড় বকশিস পাব। কালা না, ওয়া ইন্নাকুম লা মিনাল মুকাররাবিন, ফেরাউন বলল, হ্যাঁ অবশ্যই পাবে, এবং সাথে সাথে শুনে রাখো যে তোমরা নিঃসন্দেহে আমার নৈকট্য লাভকারীদের মধ্যে সামিল হবে, আমার অত্যন্ত যারা ঘনিষ্ঠ ব্যক্তি, নৈকট্য লাভকারী ব্যক্তি, তাদের দলে তোমরা সামিল হয়ে যাবে। কাউলু ইয়া মূসা ইম্মা আনতুলকে ওয়া ইম্মা আন্নাকুনা নাহরুল মুলকিন, তখন এই জাদুকররা বলল যে হে মূসা, তুমি প্রথম নিক্ষেপ করবে তোমার লাঠি, না আমরা প্রথম নিক্ষেপ করব, এবং এর জন্য সময় নির্ধারিত করা হইল যে মাউইদুকুম ইয়াউমুজ্জিনা ওয়া ইউহশারান নাসু দুহা, যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরায়ে তাহাই বিস্তারিত বর্ণনা করেছেন যে এমন একটা দিন নির্ধারিত করা হলো যেটা উৎসবের দিন ছিল, সেই উৎসবের দিনে সকলে ফিরে আছে কাজকর্ম থেকে, আর সেই দিন মেলা আছে, মেলাতে হাজার হাজার লোক, সেই দর্শকরা সেখানে উপস্থিত হবে, আর বিকেলবেলা হলে অনেকে ক্লান্ত হয়ে যাবে, অনেকে হয়তো আরাম বিশ্রাম করবে, রাত্রে হলে তো সেটাও ঠিক হবে না, সুতরাং ওয়াইয়ু সারান নাস দোহা, সকাল সকাল লোকজনকে ডেকে নেওয়া হবে যাতে করে তারা আসল বিষয়টা দেখতে পায়। মূসা আলাইহিস সালাম এইভাবে সময় নির্ধারিত করেছিলেন এই জাদুকরদের সাথে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে মূসা আলাইহিস সালামকে যখন জাদুকররা বলল যে তুমি আগে লাঠি নিক্ষেপ করবে, না আমরা নিজে রশি লাঠি এসব নিক্ষেপ করব, কালা আলকু, মূসা আলাইহিস সালাম বললেন যে তোমরাই নিক্ষেপ করো, ফালাম্মা আলকাউ সাহারু আয়ুনান নাস ওয়াস্তারহাবুহুম ওয়া জাউ বিসাহরিন আযীম, যখন তারা সেসব যে রশি তাদের কাছে ছিল সেসব রশি নিক্ষেপ করলো, সাহারু আয়ুনান নাস, তখন লোকজনের চোখ জাদুগ্রস্ত হয়ে গেল, মানুষের চোখে এমন জাদু লাগিয়ে দিল, ওয়াস্তারহাবুহুম, এবং তাদেরকে ভয়ে ভীত করে ফেলল, ওয়া জাউ বিসাহরিন আযীম, এবং তাদের কাছে বড় সাংঘাতিক জাদু নিয়ে এসে পেশ করল, এমন সাংঘাতিক জাদু দেখালো যে মানুষ ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছিল। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়া আওহাইনা ইলা মূসা, আমি মূসা আলাইহিস সালামকে প্রত্যাদেশ করলাম, আন আলকি আসাক, তোমার লাঠি তুমি এখন নিক্ষেপ করো, ফায়জা হিয়া তালকাফু মা ইয়াফিকুন, যখন সেই লাঠি নিক্ষেপ করা হল সাথে সাথে এই লাঠি বিরাট অজগর হয়ে যা তাদের জাদু ছিল আর সাপ ছিল সবগুলিকে গিলে খেয়ে ফেলল, ফায়জা হিয়া তালকাফু, সবগুলিকে গিলে নিচ্ছিল যা তারা অলিক গড়ে নিয়েছিল তৈরি করেছিল, এই যে জাদু দেখিয়েছিল সমস্তকে গিলে শেষ করে দিল। ফাওয়াকাল হাক্ক বাতালা মা কানু ইয়ামালুন, সুতরাং প্রকৃত সত্য প্রকাশ পেল যে সত্য কার সাথে রয়েছে, মূসা আলাইহিস সালাম জয়ী হলেন, অবাতালা মা কানু ইয়ামালুন, আর যেসব জাদুর জাল তারা বিছিয়ে রেখেছিল সাজিয়ে রেখেছিল তা সর্বনাশ হলো, তা নিষ্ফল হয়ে গেল। আল্লাহ পাকের সাদ গজ ফা গলিবু হুনালিক ওয়ান কালাবু সাগরিন, তখনই জাদুঘররা পরাজিত হয়ে গেল এবং তারা লাঞ্ছিত হয়ে ফিরে আসলো যে আর তো আমরা পারলাম না। পাউল কিয়াস সাহারা তো সাজেদিন, আর সাথে সাথেই যত জাদুঘররা ছিল সমস্ত সেজদায় অবনত হয়ে গেল, তারা নতি স্বীকার করে মেনে নিল যে আমরা হার মানলাম, আমরা আর পারবো না, সেজদায় সব লুটিয়ে পড়ল। কালু এবং বলল, আমান্না বিরব্বিল আলামিন, আমরা বিশ্বজাহানের প্রতিপালকের প্রতি আমরা বিশ্বাস করলাম, ইমান নিয়ে আসলাম। বিশ্বজাহানের প্রতিপালক বলতে মানুষের সন্দেহ হইতে পারে, কারণ মূসা আলাইহিস সালামের জামানায় যে ফিরআউন ছিল, এই ফিরআউন নিজেই আনা রব্বকুমুল আলা বলে দাবি করেছিল যে আমি তো তোমাদের মহান প্রভু, আর তোমাদের প্রতিপালক কি আছে, আমি তোমাদের লালন পালন করি, আমি তোমাদেরকে ভাতা দিয়ে থাকি, আমি তোমাদেরকে চাকরি দিই, আমি তোমাদের খাদ্যের ব্যবস্থা করি, সুতরাং আমি তোমাদের মহান প্রভু। এই ফিরআউন দাবি করেছিল যে আমি তোমাদের উপাস্য, আমি তোমাদের প্রভু, আমি তোমাদের লালন পালনকারী এবং আমি তোমাদের উপাস্য, সুতরাং উপাসনা আমার করবে। মালিম তো লাকুম মিন ইলাহিন গাইরি, আমার ছাড়া আর কোথায় তোমাদের উপাস্য রয়েছে, যদি উপাসনা করতে হয়, যদি সিজদাই করতে হয় তাহলে আমাকে করবে। এইভাবে সে খোদাই দাবি করেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন যে জাদুকররা যখন বলল যে আমান্না, আমরা ঈমান নিয়ে আসছি, তখন রব্বুল আলামিনের সাথে সাথে রব্বে মূসা ওয়া হারুনও তারা বলেছিলেন, বিশ্বজাহানের যিনি প্রতিপালক তার প্রতি ঈমান নিয়ে আসছি, আর বিশ্বজাহানের প্রতিপালক এই ফেরাউন নয় বরং যিনি মূসা এবং হারুনের প্রতিপালক। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন, কালা ফিরআউনু আমানতুম বিহি ক্বাবলা আন আযানা লাকুম, আরে এ কি হইল, তোমরা এই মূসার প্রতি ঈমান নিয়ে আসলে, মূসার রবের প্রতি ঈমান নিয়ে আসলে তোমাদেরকে অনুমতি দেওয়ার আগেই নিজের খেয়াল খুশি কাজ করলে, ইন্না হাযা লা মাকরুন মাকারতুমুহু ফিল মাদিনা, এ তো এক বড় ষড়যন্ত্র, যে ষড়যন্ত্র তোমরা শহরে বসে মূসা আলাইহিস সালামের সাথে করে এসেছো, লেতুখরিজু মিনহা আহলাহা, এখানকার অধিবাসীদেরকে এখান থেকে বিতাড়িত করার উদ্দেশ্যে তোমরা যুক্তি করে এক হয়ে গিয়ে আমাদেরকে এখান থেকে বের করবে আর আমার জাতিকে বের করবে এ দেশ থেকে, এই হচ্ছে তোমাদের উদ্দেশ্য। ফাসাউফ তাআলামুন, শীঘ্রই তোমরা জানতে পারবে এর পরিণাম, তোমাদেরকে কি শাস্তি দি দেখো। আল্লাহ পাক বলছেন এই ফেরাউনের কথা উল্লেখ করে যে ফেরাউন বলল শাসানিমূলক ভাবে এবং শাস্তির ঘোষণা করল, লা উকাত্তি আন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফ সুম্মা লাউসাল্লিবান্নাকুম আজমাইন, হে জাদুকররা শোনো, তোমরা আমার কথা শুনলে না, মূসার অনুসারী হয়ে গেলে অবশ্যই অবশ্যই তোমাদের হাতগুলিকে পাগুলিকে উল্টো করে আমি কেটে দেব, এক হাত কাটবো আরেক পা কাটবো, এইভাবে উল্টো করে হাত পা কেটে দেবো, সুম্মা লাউসাল্লিবান্নাকুম আজমাইন, এবং তোমাদের সকলকে শুলে চড়াবো এবং এইভাবে তোমাদেরকে হত্যা করব। কালু ইন্না ইলা রব্বিনা মুনকালিবুন, তাতেও তাদেরকে সত্য দিন থেকে মূসা আলাইহিস সালামের অনুসরণ থেকে অপসৃত করতে পারলো না, বরং জাদুকররা বলল যে ইন্না ইলা রব্বিনা মুনকালিবুন, আমরা আমাদের প্রতিপালকের দিকে ফিরে আসছি, অমা তানকুম মিন্না ইল্লা আন আমান্না বি আয়াতি রব্বিনা লাম্মা জাআতনা রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া তাওয়াফফানা মুসলিমিন, আমাদের উপর তোমার তো ক্রোধ হচ্ছে এই জন্যই যে আমরা আমাদের প্রতিপালকের আয়াত নিদর্শনের প্রতি বিশ্বাস করেছি, লম্মা যা আতনা, যখন সুস্পষ্ট দলিল প্রমাণগুলি আমাদের কাছে এসে গেছে, এটি তো আমাদের দোষ, আর তো কোনো অপরাধ আমাদের পাওনি, রব্বানা হে আমাদের প্রতিপালক আফরে গালেনা সাবরা, আমাদের ওপর ধৈর্য ঢেলে দাও, আমাদেরকে ধৈর্য ধারণের তৌফিক দান করো। কত আফানা মুসলিমিন, এবং আমাদেরকে মুসলিম করে মৃত্যু দান করো, আমাদের যখন মত হবে তখন যাতে করে আমরা মুমিন মুসলিম হয়ে মৃত্যুবরণ করতে পারি। وقال الملأ من قوم فرعون أتذر موسى وقومه ليفسدوا في الأرض ويذرك وآلهتك قال سنقتل أبناءهم ونستحيي نساءهم وإن فوقهم قاهرون। ফেরাউনের সম্প্রদায়ের যে প্রধানগুলি, এই প্রধান পাপিষ্ঠগুলি মুসা আলাইহিস সালাম সম্পর্কে বলল ফেরাউন কি আতাজার মুসা ওয়া কওমা, মুসা কি আর মুসার সম্প্রদায় বনী ইসরায়েলদেরকে এভাবে ছেড়ে দেবে? লিউফসিদু ফিল আরদ, পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করতে থাকবে, ফিতনা ফাসাদ সৃষ্টি করবে। তাহলে যারাই তাওহীদের ডাক দিচ্ছিলেন, যারাই শান্তি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, যারা একমাত্র আল্লাহ পাকের ইবাদতবন্দি করতে বলছিলেন, যারা মানুষের ওপর শোষণ নির্যাতন করতে নিষেধ করছিলেন আর বলছিলেন যে বনী ইসরায়েলদের উপর যে জুলম অত্যাচার করছো, তাদের নারীদেরকে দাসীতে পরিণত করেছো এবং তাদের পুরুষদেরকে যে জবাই করছো, এরকম জুলম অত্যাচার ছেড়ে দাও, তাদেরকে উল্টো বলা হচ্ছিল যে এরাই হচ্ছে বিপর্যয় সৃষ্টিকারী, এরা পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করে, আর এ হচ্ছে দুনিয়ার পাপিষ্ঠদের চরিত্র, যে সৎ লোকদেরকে এরা বিভিন্ন ভাবে তারা কটাক্ষ করে এবং সৎ লোকদের সম্পর্কে তারা বলে যে এরাই পৃথিবীতে ঝুঁকিপূর্ণ, এরা পৃথিবীকে ধ্বংস করতে, এরা পৃথিবীতে মানুষের ক্ষতি করতে চায়, এই রকম কথা তারা বলে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে এরা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে, এই ধরনের কথা এই মুসা আলাইহিস সালাম সম্পর্কে আর মুসা আলাইহিস সালামের সম্প্রদায়ের যে মুমিনিন তাদের সম্পর্কে ফেরাউনের প্রধানরা বলল। ওয়াজারাকা ওয়া আলিহাতাক, আপনাকেও ছেড়ে দিবে, ফেরাউনকে সম্বোধন করে বলল এই জাতির লোকেরা নেতারা, যে আপনাকে ছেড়ে দিবে, আপনাকে মানে না এরা, ওয়া আলিহাত, আপনার দেবদেবী কেউ মানে না, আপনার উপাস্যকেও মানে না। কালা সানুকাত্তুল আবনাহম, এদের ছেলেদেরকে আমি জবাই করব, ওয়া নাস্তাহি নিসাহম, এদের বিবিদেরকে, এদের নারীদেরকে, মেয়েদেরকে আমি অবশিষ্ট রাখবো দাসত্বের জন্য, আমাদের বাড়িতে কাজের জন্য, ওয়া ইন্না ফাওকাহুম কাহিরুন, এবং এদের ক্ষেত্রে আমি অপ্রতিরোধ্য, আমাকে কেউ রোধ করতে পারবে না, আমার এই শাস্তিকে কেউ সরাতে পারবে না। মহান আল্লাহ সূরা আরাফের আয়াত নম্বর 128 ইরশাদ করছেন মুসা আলাইহিস সালামের যে ঘটনা ঘটেছিল ফেরাউনের সাথে সেসব বর্ণনা করতে গিয়ে, কালা মুসা লিকওমিহি ইস্তাইনু বিল্লাহি ওয়াসবিরু, মুসা আলাইহিস সালাম তার সম্প্রদায় বনী ইসরায়েলদেরকে বললেন, সান্ত্বনা দিয়ে উপদেশমূলক বললেন, ইস্তাইনু বিল্লাহ, তোমরা আল্লাহ পাকের কাছে সাহায্য কামনা করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াইজা ইস্তা ফাস্তাইন বিল্লাহ, যখন সাহায্য চাইবে একমাত্র আল্লাহ পাকের কাছে সাহায্য চাইবে, আল্লাহ ছাড়া কেউ সাহায্য করতে পারে না। ওয়াসবিরু, এবং ধৈর্য ধারণ করো, আল্লাহ পাক রব্বুল আলামিন সাহায্য কামনা করার ক্ষেত্রে ধৈর্য ধারণ করতেও বলেছেন, যেমন আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়াস্তাইনু বিসসবরে ওয়াসসালাহ, ধৈর্যের সাথে সাহায্য কামনা করো এবং নামাজের মাধ্যমে আল্লাহ পাকের কাছে সাহায্য কামনা করো। ইন্নাল আরদা লিল্লাহ, নিশ্চয় পৃথিবী হচ্ছে একমাত্র আল্লাহর, আল্লাহ পাক এই পৃথিবীর মালিক। ইউরেসুহা মাইয়্য শাওমিন ইবাদি, তার বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তরাধিকারী বানিয়ে থাকেন। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, এবং শেষ পরিণাম আল্লাহ ভীরুদের জন্য রয়েছে, যারা সংযত, যারা পাপ মুক্ত, যারা নিজেকে গুনাহ থেকে, আল্লাহর অসন্তুষ্টির কাছ থেকে বাঁচিয়ে রাখতে চায়, তাদের জন্যই শেষ শুভ পরিণাম রয়েছে। কালু উযিনা মিন ক্বাবলি আন তাতিয়ানা ওয়া মিন বাদি মা জিতানা ক্বালা আসা রাব্বুকুম আন ইউহলিকা আদুওয়াকুম ওয়া ইস্তাখলিফাকুম ফিল আরদি ফায়ানজুরা কাইফা তা'মালুন। আল্লাহ ফাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের জাতির জবাব এখানে উল্লেখ করেছেন। মুসা আলাইহিস সালাম যখন তাদেরকে সান্ত্বনা দিলেন, ধৈর্য ধারণ করতে বললেন এবং তাদেরকে উপদেশ দিলেন, সেই সময় তারা বলল যে মুসা, আর কতদিন ধৈর্য ধরব? উযিনা মিন ক্বাবলি আন তাতিয়ানা, তোমার নবী হয়ে আসার পূর্বেও আমাদের জ্বালাতন করা হয়েছে। অমিন বাদি মা জিতানা, তুমি নবী হয়ে আসলে তারপরেও আমাদেরকে জ্বালাতন করা হচ্ছে, আর কতদিন এইরকম জ্বালা সইব? কালা মুসা আলাইহিস সালাম বললেন যে আসা রব্বুকুম আন ইউহলিকা আদুওয়াকুম, বেশি বিলম্ব হবে না, শীঘ্রই তোমাদের প্রতিপালক আল্লাহ তোমাদের শত্রুকে ধ্বংস করে দেবেন। ওয়াস্তাখলিফাকুম ফিল আরদ, পৃথিবীতে তোমাদেরকে তাদের স্থলাভিষিক্ত করবেন। ফায়ানজুরা কাইফা তা'মালুন, এবং তারপরে দেখবেন যে তোমরা কি কর্ম করছো, তোমাদের আচার আচরণ কেমন থাকছে, তোমাদের ইবাদত বন্দী কেমন থাকছে, তোমাদের আল্লাহর সাথে কেমন সম্পর্ক থাকছে। আল্লাহ পাক এটা দেখার জন্যই মানব জাতিকে পৃথিবীতে সৃষ্টি করেছেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়ালাকাদ আখাযনা আলা ফিরআউনা বিসসিনিন ওয়া নাকসিন মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াযাক্কারুন, আর নিঃসন্দেহে আমি ফেরাউনের অনুসারীদেরকে পাকড়াও করেছিলাম বিসসিনিন, দুর্ভিক্ষ দিয়ে, আল্লাহ পাক তাদের উপর দুর্ভিক্ষ নামিয়ে দিয়েছিলেন। ওয়া নাকসিন মিনাস সামারাত, এবং ফল ফসলের ক্ষয়ক্ষতি দিয়ে, তাদের ফসলের জমিতে ফলন হইতো না, বাগানে ফল ধরতো না, এইরকম আল্লাহ পাকের আজাব আল্লাহ পাক দিয়েছিলেন। অনাবৃষ্টি আল্লাহ পাক দিয়ে দুর্ভিক্ষ নামিয়ে দিয়েছিলেন, লাআল্লাহুম ইয়াযাক্কারুন, যাতে করে তারা উপদেশ গ্রহণ করতে পারে। ফায়দা জাআতুমুল হাসানাতু, সুতরাং যখন তাদের কাছে কল্যাণ আসতো, যখন একটু সচ্ছলতা দেখত, সুখ দেখত, বিপদ আপদ নেই, কালু লানা হাযিহি, তখন বলতো যে এটাই আমাদের প্রাপ্য, আমরা তো এরই যোগ্য। ওয়াইন তুসিবহুম সাইয়্যাতুন ইয়াত্তাইয়ারুবে মূসা ওয়া মা, আর যখন তাদের ওপর কোন রকমের অনিষ্ট দুর্দিন এসে পতিত হইত, ইয়াত্তাইয়ারুবে মূসা ওয়া মা, তখন মূসা আলাইহিস সালাম এবং তার সাথী সঙ্গী যারা দুর্বল বনী ইসরায়েলদের ঈমান নিয়ে এসেছে তাদেরকে অলক্ষণে বলে দোষারোপ করত যে এরাই হচ্ছে অলক্ষী, এদের জন্যই আমাদের এই ভাগ্য খারাপ হয়েছে। আলা, শুনে রাখো, আল্লাহ পাক বলছেন ইন্নামা তায়রুহুম ইনদাল্লাহ, এদের মন্দ ভাগ্য তো আল্লাহর হাতেই নিবদ্ধ, এদের যে মন্দ ভাগ্য হয়েছে এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে রয়েছে এবং তাদের কর্মের কারণে এই মন্দ ভাগ্য এসেছে। ওয়ালাকিন আকসারুহুম লা ইয়ালামুন, তবে অধিকাংশ লোক জানার চেষ্টা করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াকালু মাহমা তাআতিনা বিহি মিন আয়াতিন লিতাসহারানা বিহা ফামা নাহনু লাকা বিমুমিনিন, তারা বলেছিল ফিরাউন এবং ফিরাউনের যে অনুসারীরা ভক্তরা, তারা আল্লাহ পাক রব্বুলের পক্ষ থেকে বিভিন্ন বালা মুসিবত আসা সত্ত্বেও, অভাব দুর্ভিক্ষ দেখা সত্ত্বেও তারা অস্বীকার করলো ঈমান নিয়ে আসা, কি আল্লাহকে বিশ্বাস করাকে অস্বীকার করলো, নবীকে অস্বীকার করলো, বললো তারা যে মাহমাতা তেনা বেহিমিন আয়াত, যেই রকমই তুমি নিদর্শন নিয়ে আসো না কেন, লেতাস হারান বেহা, আমাদেরকে জাদুগ্রস্ত করার জন্য, এগুলোকেও তারা জাদু বলতো যে মূসা আলাইহিস সালাম আমাদের ফসলের জমিতে জাদু করে দিয়েছে, মূসা আলাইহিস সালাম আমাদের ফলের বাগানে জাদু করে দিয়েছে, এইরকম কথা বলতো, মূসা আলাইহিস সালামের জাদুর কারণে দুর্ভিক্ষ নেমে এসেছে। ফামা নাহনু লাকা বিমুমিনিন, তোমার প্রতি আমরা বিশ্বাস করব না। আল্লাহ পাক বলছেন যখন তারা বিশ্বাস করতে চাইল না, আরো বেশ কিছু আজাব আমি পাঠাইলাম নিদর্শন স্বরূপ, মহান আল্লাহ বলছেন ফারসালনা আলাইহিম তুফানা ওয়াল জারাদা ওয়াল কুম্মালা ওয়াদ দাফাদি ওয়াদ দামা আয়াতি মুফাসসালাত ফাস্তাকবারু ওয়া কানু কওমা মুজরিমিন, সুতরাং আমি তাদের উপর নামিয়ে দিলাম তুফানকে, বন্যায় প্লাবিত করে দিলাম, আল্লাহ পাক এমন প্লাবন দিলেন যে তাদেরকে ডুবিয়ে দিলেন, ওয়াল জারাদা, আল্লাহ পাক পঙ্গপাল এমন পাঠালেন যে পঙ্গপাল তাদের ক্ষেত খামারে যা কিছু ছিল সবকে খেয়ে ফেললো, ওয়াল কুম্মালা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর এমন উকুন দিলেন যে উকুনে তাদের শান্তি হারিয়ে গেল, মাথায় শরীরে এত আল্লাহ পাক রব্বুল আলামিন উকুন সৃষ্টি করে দিলেন তাদের, ওয়াল দাফা দিয়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর আজাব স্বরূপ ব্যাং পাঠালেন, এমন ব্যাং পাঠালেন, এত বেশি ব্যাং পাঠালেন যে তারা খাবার তৈরি করে রাখে আর পুরো খাবারটাই ব্যাঙে পরিণত হয়ে যায়। ওয়াদ্দামা, এবং আল্লাহ পাক রক্তের আজাব পাঠালেন, খাবার তৈরি করে রাখে অথবা কোনো কিছু থাকে পাত্রে, দেখে যে এই খাবার নেই পুরো রক্তে পরিণত হয়ে গেছে, তাদের জীবনকে অচল আল্লাহ পাক করে দিলেন। আয়াতি মুফাসসালাত, এই বিস্তারিত নিদর্শন সমূহ আল্লাহ পাকের, আল্লাহ পাক প্রেরণ করলেন, ফাস্তাকবারু, তারপরেও তার অহংকার প্রদর্শন করলো, ওয়া কানু কওমান মুজরিমিন, এরা বড়ই অপরাধী জাতি ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা আরাফের আয়াত নম্বর 107 এবং 108 এ দুইটি মুজেজা মূসা আলাইহিস সালামের উল্লেখ করেছেন। সূরায়ে বনী ইসরায়েল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়ালাকাদ আতাইনা মূসা তিসা আয়াতিন বাইয়্যানাত, আমি মূসা আলাইহিস সালামকে 9টি সুস্পষ্ট নিদর্শন মুজেজা দিয়েছিলাম। তার দুটি আল্লাহ পাক এই আয়াতগুলিতে বর্ণনা করেছেন, একটি হচ্ছে মূসা আলাইহিস সালামের লাঠি, এবং মূসা আলাইহিস সালামের আরেকটি মুজিজা হচ্ছে যে তিনি বগলে হাত দিয়ে যখন বের করতেন তখন ফর্সা উজ্জ্বল হয়ে বেরোতো, চমকে উঠত। আর তিন নম্বরের আল্লাহ পাক রব্বুল আলামিন যে মুজিজা দিয়েছেন মূসা আলাইহিস সালামকে, তা হচ্ছে যে ফেরাউনের যারা অনুসারী, ফেরাউনের গোষ্ঠী, তাদের আল্লাহ পাক দুর্ভিক্ষ দিয়েছিলেন। চার নম্বরের যে মুজিজা ছিল তা হচ্ছে তাদের ফলমূল অত্যন্ত ক্ষয়ক্ষতি হয়েছিল এবং ফলন হইতো না ফলের, আল্লাহ পাক রব্বুল আলামিন। তারপরে যে মুজিজা পাঁচ নম্বর দিয়েছেন তা হচ্ছে তুফানের মুজিজা আল্লাহ পাক দিয়েছিলেন। তারপরে পঙ্গপালের মুজিজা ছয় নম্বরে দিয়েছিলেন। সাত নম্বরে আল্লাহ পাক তাদের উকুনের মুজিজা দিয়েছিলেন। আট নম্বরে আল্লাহ পাক ব্যাঙের মুজিজা দিয়েছিলেন। নয় নম্বরে আল্লাহ পাক রক্তের মুজিজা দিয়েছিলেন। এই নয়টি মুজিজাই অধিকাংশ তাফসির কারমুর বলেছেন যে সম্পর্কে আল্লাহ পাক বলেছেন যে আমি মূসা আলাইহিস সালামকে 9টি সুস্পষ্ট মুজিজা দান করেছি। আল্লাহ পাক ইরশাদ করেছেন ওয়ালাম্মা ওয়াকা আলাইহিম রিজ قالوا يا موسى ادع لنا ربك بما عهد عندك لئن كشفت عنا الرجز لنؤمنن لك ولنرسلن معك بني اسرائيل যখন এই ফেরাউন আর ফেরাউনের ভক্তদের ওপর বালা মুসিবত আসত, ওলাম্মা ওয়াকা আলী মরিজ কালু, তখন তারা বলতো হে মুসা উদ ওলানা রব্বাকা বিমা আহেদা ইন্দাক, তুমি তোমার প্রতিপালকের কাছে একটু দোয়া করো, তাকে ডাকো, তোমার সাথে যেহেতু তার প্রতিশ্রুতি রয়েছে, লাইন কাশাফতা আন্না রিজ্জা, যদি আমাদের থেকে তুমি এই বিপদ আপদকে দূর করে দাও, লানু মেনান্নাল্লাহ, তাহলে তোমাকে বিশ্বাস করে নেব আমরা, ওয়ালানুর সাল্লান্না মাআকা বনি ইসরাইল, আর বনি ইসরাইল যত রয়েছে আমাদের দাসী হয়ে রয়েছে বাড়িতে বাড়িতে মহিলারা, আর যে নির্যাতিত হয়ে রয়েছে এই দেশে তাদেরকে তোমার সাথে পাঠিয়ে দিব, তুমি তাদেরকে নিয়ে যেখানে ইচ্ছা চলে যাবে। আল্লাহ পাক বলেছেন ফালাম্মা কাশাফনা আনহুম রিজ্জা ইলা আজালিন হুম বালিগুহু ইযা হুম ইয়ানকুসুন, যখন তাদের থেকে আমি সেই মহামারীকে দূর করে দিতাম, এই বিপদ আপদ বালা মুসিবত দূর করে দিতাম, ইলা আজালিন, নির্দিষ্ট সময়ের জন্য যে সময় পর্যন্ত তারা পৌঁছিবে, তখন তারা অঙ্গীকার ভঙ্গ করত, আবার ইমান নিয়ে আসতো না, আবার অসৎ কাজে লিপ্ত হইত, জুলুম অত্যাচারে লিপ্ত হইত। আল্লাপাক বলছেন ফান্তাকামনা মিনহুম, তখন আমি তাদের থেকে প্রতিশোধ গ্রহণ করলাম, আল্লাপাকের শাস্তি নেমে আসলো, ফাগরাকনাহুম ফিল ইয়াম, সুতরাং তাদেরকে সমুদ্রে ডুবিয়ে দিলাম, আল্লাপাক এদেরকে লোহিত সাগরে ডুবিয়েছিলেন, কারণ আল্লাপাক কোরআনে কারিমে অন্য আয়াতে বলেছেন যে আনিজির বে আসাকাল বাহার, হে মুসা তুমি সমুদ্রে তোমার লাঠি মারো, তাহলে আল্লাপাক রাস্তা করে দিয়েছেন পানির মাঝে, আর সেটা ছিল সমুদ্রের মধ্যে, আর সেটা পার করে তিনি গিয়েছিলেন, সেটা কোনো নদী বা নদ ছিল না, আল্লাপাক এই জন্য তাদেরকে ডুবিয়ে ধ্বংস করেছিলেন, বিআন্নাহুম কাযযাবু বি আয়াতিনা, কারণ আমার আয়াতগুলিকে তারা অস্বীকার করেছিল, ওয়াকানু আনহা গাফেলিন, আর এ সম্পর্কে তারা চিন্তা ভাবনাহীন হয়ে গেছিল, কোন রকমের পরোয়া ছিল না, বেপরোয়া হয়ে গেছিল। মহান আল্লাহ ইরশাদ করেছেন সূরা আরাফের আয়াত নম্বর 137, ওয়া আওরাসনাল কওমাল লাযিনা কানু ইস্তাযাফুনা মাশারিকাল আরযি ওয়া মাগারিবাহা আল্লাতী বারাকনা ফিহা وتمت كلمة ربك الحسنى على بني إسرائيل بما صبروا ودمرنا ما كان يصنع فرعون وقومه ما كانوا يعرشون الله فقلتن যে ওই জাতি যেই জাতিকে দুর্বল মনে করা হইতো অর্থাৎ বনি ইসরাইল মূসা আলাইহিস সালামের জাতি তাদেরকে আমি উত্তরাধিকারী বানিয়ে দিলাম মাশারিকাল আরজ ও মাগারিবহা পৃথিবীর পূর্ব পশ্চিমের অর্থাৎ বিশাল ভূমির আমি তাদেরকে উত্তরাধিকারী মালিক বানিয়ে দিলাম আল্লাতী বারাকনা ফিহা যে ভূমিতে আমি বরকত কল্যাণ রেখেছি ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকাল হুসনা আলা বনি ইসরাইল এবং বনি ইসরাইলদের উপর হে নবী তোমার প্রতিপালকের সুন্দর বাণীর বাস্তবায়ন হইল অর্থাৎ আল্লাহ পাক তাদের সাথে যে ওয়াদা করেছিলেন সে ওয়াদার বাস্তবায়ন করলেন যে তোমরা যদি আল্লাহর দিনকে গ্রহণ করো এবং মূসা আলাইহিস সালামের সাথ দাও তাহলে আল্লাহ পাক তোমাদেরকে সম্মানিত করবেন। আল্লাহ পাক রব্বুল বলছেন যে তারপরে এই জন্যই তাদেরকে আল্লাহ পাক এই ওয়াদা পূরণ করেছেন বেমাস সাবারু যে তারা ধৈর্যশীল হয়ে দিনের উপর অটল হয়েছিল। ওয়াদাম্মারনা মা কানা ইয়াসনাউ ফিরআউন ওয়া কওমুহু, ফিরআউন এবং ফিরআউনের সম্প্রদায় যেসব কাজকর্ম করত তাদের চক্রান্ত সবকে আমি ধূলিসাৎ করে দিলাম, ধ্বংস করে দিলাম। অমা কানু ইয়ারেশুন, আর যেসব সুন্দর সুন্দর প্রাসাদগুলি তারা নির্মাণ করেছিল তাও আমি ধ্বংস করে দিলাম। মহান আল্লাহ ইরশাদ করেছেন ওয়াজাওয়াজনা বিবানি ইসরাইল আল বাহরা ফাআতাউ আলা কওমি ইয়াকুফুনা আলা আসনামিন লাহুম কালু ইয়া মূসা ইজআল লানা ইলাহান কামা লাহুম আলিহা ক্বাল ইন্নাকুম কওমুন তাজহালুন। মূসা আলাইহিস সালাম সমুদ্র পার করে দুশমনদের কবল থেকে রক্ষা পেয়ে আল্লাহর রহমতে যখন পার হয়ে আসলেন, আসার পরে সেখানে এমন এক জাতিকে মূসা আলাইহিস সালামের জাতি বনি ইসরাইলরা পেল যেই জাতি পুতুল প্রতিমার পূজা করছিল। তাদেরকে দেখে দ্রুত বনি ইসরাইলরা আবার শিরকের দিকে ঝুঁকে পড়ল, বলল মূসা দেখে শুনে পূজা করব, দেখে শুনে উপাসনা করবো, এই জাতি দেখো তো এরা প্রতিমা পুতুলের পূজা করছে, আমাদেরকে ওই রকম দাও। মূসা আলাইহিস সালাম বড়ই অসন্তুষ্ট হলেন আর বললেন বড়ই মূর্খ জাতি তোমরা। আল্লাহ পাক বলেছেন ওয়াজা ওয়াজনা বি বনি ইসরাইল আল বাহরা, বনি ইসরাইলদেরকে সমুদ্র থেকে আমি পার করে দিলাম। ফাতাও আলা কওমি ইয়াকুফুনা আলা আসনামিন লাহুম, এমন এক সম্প্রদায়ের কাছে তারা আসলো যারা তাদের প্রতিমা পূজারী ছিল। কালু, তখন এই বনি ইসরাইল লোকেরা বলল যে হে মুসা ইয়া মুসা ইজ আল্লানা ইলাহান কামা লাহুম আলিহা, এদের যেমন অনেক উপাস্য রয়েছে, অনেক মাবুদ রয়েছে, তারা চোখে দেখে সেসবের উপাসনা করছে, আমাদের একটি ইলাহ তো এরকম দেন আপনি যে চোখে দেখে নিজের হাতে গড়ে আমরা তার উপাসনা করব। কালা মুসা আলাইহিস সালাম অসন্তুষ্ট হব, ইন্নাকুম কওমুন তাজহালুন, তোমরা বড়ই মূর্খ জাতি, এত দ্রুত তোমরা শিরক কুফরের দিকে ফিরে যাচ্ছ। ইন্নাহা ওলাই মুতাব্বারু মা হুম ফি, নিঃসন্দেহে এই লোকেরা যে অবস্থায় রয়েছে তাতে ধ্বংস হবেই হবে। অবাতেলু মা কানু ইয়ামানুন, আর যা কিছু তারা করছে এগুলি হচ্ছে সব বাতিল। আল্লাহ পাক বলছেন কালা গায়র আল্লাহ আবগিকুম ইলাহান ওয়া হুয়া ফাদ্দালাকুম আলাল আলামিন। মূসা আলাইহিস সালাম বললেন যে আল্লাহকে বাদ দিয়ে কি তোমাদের জন্য কোনো আরো উপাস্য আমি সন্ধান করব? ওয়া হুয়া ফাদ্দালাকুম আলাল আলামিন, অথচ আল্লাহ পাক হে বনী ইসরায়েল তোমাদেরকে এই তোমাদের যুগে সারা বিশ্ব জাহানে সমস্ত মানুষের শ্রেষ্ঠত্ব দান করেছেন। আল্লাহ পাক বনী ইসরায়েলদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছিলেন, কিন্তু তারা যখন আল্লাহর দিন থেকে সরে গেল, আল্লাহর দিনের বিকৃতি ঘটালো, আল্লাহ পাকের নাজিলকৃত কিতাব তাওরাতের বিকৃতি ঘটালো, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সরিয়ে দিয়ে শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার উম্মতকে নিয়ে আসলেন এবং ঘোষণা করলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে মানব জাতির কল্যাণের জন্য পৃথিবীতে নিয়ে আসা হয়েছে। এবং এই পৃথিবীর নেতৃত্বের দায়িত্ব আল্লাহ পাক ন্যস্ত করলেন এই উম্মতে মুসলিমার উপর। আল্লাহ পাক যেন তাদেরকে সৎ নেতৃত্ব দেওয়ার তৌফিক দান করে। আল্লাহ পাক বলছেন যে ওয়াইজ আনজাইনাকুম মিন আলি ফিরআউনা ইয়াসুমুনাকুম সুআল আযাব ইউকাত্তিলুনা আবনাআকুম ওয়াইস্তাহিউনা নিসাআকুম ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। স্মরণ কর ওই সময়কে যখন হে বনী ইসরায়েল আনজাইনাকুম মিন আলি ফিরআউন, তোমাদেরকে ফিরাউনের অনুসারীদের থেকে, ফিরাউনের গোষ্ঠী থেকে আমি রেহাই দিলাম। ইয়াসুমুনাকুম সুআল আযাব, যারা তোমাদেরকে কঠোর শাস্তিতে নিমজ্জিত রেখেছিল। ইউকাত্তিলুনা আবনাআকুম, তোমাদের ছেলেদেরকে তারা খুন করে দিত, যারা পুরুষ সন্তান হইতো তাদেরকে খুন করে দিত। কারণ গণক বলে দিয়েছিল এই ফেরাউনকে যে এমন এক ছেলে জন্মাতে যাচ্ছে এই মেশরে যেই ছেলের হাতে আপনার এই শাসনের পতন ঘটবে, আপনার রাজত্ব ধ্বংস হবে, সুতরাং সতর্ক সাবধান হয়ে যান। এই ফেরাউন এই আশঙ্কায় যে কোনো ছেলে যাতে করে বনি ইসরায়েলদের মধ্য থেকে না জন্মায় আর আমার এই রাজত্বের পতন না ঘটে, কিন্তু আল্লাহ পাক যদি ধ্বংস করতে চান তো কোন শক্তি আর বাধা দিতে পারে? তাই এই ফেরাউন এবং ফেরাউনের ভক্তরা বনি ইসরায়েল মুসা আলাইহিস সালামের বংশের পুরুষ ছেলেদেরকে খুন করে দিত। ওয়াইস্তাহিউনা নিসাআকুম, এবং তোমাদের মেয়েদেরকে তারা অবশিষ্ট রাখত যাতে করে তাদের বাড়ির কাজের মেয়ে হইতে পারে, দাসী হইতে পারে। আর এই বিষয়টিতে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে তোমাদের বড়ই পরীক্ষা ছিল, আল্লাহ পাক বড়ই পরীক্ষায় তোমাদেরকে ফেলেছিলেন। ওয়া আদনা মূসা 30 লাইলাতান ওয়া আতমামনাহ বি আশর, মূসা আলাইহিস সালাম কি আল্লাহ পাক ডাকলেন তাওরাত দেওয়ার জন্য 30 দিনের কথা বললেন। আল্লাহ পাক বলছেন আমি ওয়াদা দিলাম মূসা আলাইহিস সালামকে 30 লাইলা 30 রাতের, অর্থাৎ 30 দিন 30 রাতের। ওয়া আতমামনাহ বি আশর, এবং তারপরে বললাম যে আরো 10 দিন করে তুমি 40 দিন পুরা করো। ফাতাম্মা মিকাতু রাব্বিহি 40 লাইলা, সুতরাং তার রবের নির্ধারিত সময় পূর্ণ হলো 40 দিনের মাধ্যমে। ওয়াকালা মূসা লি আখিহি হারুন, মূসা আলাইহিস সালাম যখন বিদায় হন তুর পাহাড়ে যাওয়ার উদ্দেশ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাক্ষাতের জন্য, তাওরাত নেওয়ার জন্য, তখন তার ভাই হারুনকে বলেছিলেন উখলুফনি ফি কওমি, আমার সম্প্রদায়ের তুমি স্থলাভিষিক্ত হবে, আমার নায়েব হয়ে আমার স্থলাভিষিক্ত হয়ে তুমি তাদের দেখাশোনা করবে। ও আসলে এবং সংশোধনমূলক কাজ করবে, উখলুফনি ফি কওমি, আমার কমের তুমি প্রতিনিধিত্ব করবে এবং সংশোধনমূলক ভালো কাজ করবে। ওয়ালা তাত্তাবি সাবিল আল মুফসিদিন, আর যারা বিপর্যয় সৃষ্টিকারী, যারা বিশৃঙ্খলা বিবাদ সৃষ্টি করে তাদের কথা শুনবে না। আল্লাহ পাক বলছেন ওয়ালাম্মা জা মূসা আলাইহি মিকাতিনা ওয়া কাল্লামাহু রাব্বুহু, যখন মূসা আলাইহিস সালাম আমার নির্ধারিত সময়ে আসলেন, ওয়াকাল্লামাহু রাব্বুহু, এবং তার রব আল্লাহ পাক তার সাথে কথা বললেন, মূসা আলাইহিস সালামের সাথে আল্লাহ পাক সরাসরি কথা বলেছেন। কালা রাব্বি আরিনি আনজুর ইলাইহি, তখন মূসা আলাইহিস সালাম বলেছিলেন যে হে আল্লাহ, হে প্রতিপালক, তুমি আমাকে দেখা দাও, আরিনি, তুমি আমাকে দেখা দাও, আনজুর ইলাইহি, তোমাকে একটু দেখি। কালা লান তারানি, আল্লাহ পাক বললেন যে মূসা তুমি আমাকে দেখতে পারবে না, তোমার মধ্যে আমাকে দেখার ক্ষমতা নেই। ওয়ালাকিন উনজুর ইলাল জাবাল, তবে তুমি এই তুর পর্বতের দিকে লক্ষ্য করো, এইদিকে দৃষ্টি তুমি নিবদ্ধ করো। ফাইনিস্তাকাররা মাকানাহু ফাসাউফা তারানি, যদি এই পর্বত আপন জায়গায় স্থির থেকে যায় তাহলে তুমি শীঘ্রই দেখতে পারবে। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল জাআলাহু দাক্কা ওয়া খাররা মূসা সাইকা, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফালাম্মা তাজাল্লা রাব্বুহু, মূসা আলাইহিস সালামের প্রতিপালক আল্লাহ যখন পাহাড়ের ওপর তার জ্যোতি বিচ্ছুরিত করলেন, আল্লাহ পাক তার তাজাল্লি অর্থাৎ তার জ্যোতি, তার যে নূরের জ্যোতি রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন তা বিচ্ছুরিত যখন করলেন, যা আল্লাহু দাক্কা, পাহাড়কে চূর্ণ বিচূর্ণ আল্লাহ পাক করে দিলেন। ওয়া খাররা মূসা সাইকা, মূসা আলাইহিস সালাম অচেতন হয়ে পড়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন। ফালাম্মা আফাকা, যখন তিনি সচেতন হইলেন, হুঁশ আসলো, কালা তখন বলে সুবহানাকা, হে আল্লাহ তুমি পাক পবিত্র, তুবতু ইলাইকা, তোমার দরবারে আমি ফিরে আসছি, তওবা করি, ওয়া আনা আউয়ালুল মুমিনিন, আর আমি সর্বপ্রথম মুমিন এই উম্মতের। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, কালা ইয়া মূসা ইন্নী ইসতাফাইতুকা আলা আন-নাসি বিরিসালাতি ওয়া বিকালামি ফাখুজ মা আতাইতুকা ওয়াকুম মিনাশ শাকিরিন। হে মূসা, আল্লাহ পাক বলছেন, আমি তোমাকে সমস্ত মানুষের উপর মনোনীত করেছি আমার রেসালাত দিয়ে, অর্থাৎ তোমাকে রাসূল করে, অবে কালামি, এবং আমি তোমার সাথে কথা বলে তোমাকে মনোনীত করেছি, আর কারোর সাথে কথা বলিনি। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথেও কথা বলেছেন মেরাজে। আল্লাহ পাক বলছেন, ফাখুজ মা আতাইতুক, সুতরাং যা তোমাকে দিচ্ছি তা তুমি গ্রহণ করো, অর্থাৎ তাওরাত, ওয়াকুম মিনাশ শাকিরিন, এবং যারা শুকর গুজার তাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়া কাতাবনা আলাহু ফিল আলওয়াহি মিন কুল্লি শাইইন মাউইজাতান ওয়া তাফসীলান লিকুল্লি শাই ফাখুযহা বিকুওয়া ওয়া আমুর কওমাকা ইয়াখুযু বিআহসানিহা সাউরিকুম দারাল ফাসিকিন। আল্লাহ পাক বলছেন, ওয়া কাতাবনা আলাহু ফিল আলওয়াহ, মূসা আলাইহিস সালামের জন্য আমি ফলকে, যেই ফলক আল্লাহ পাক রব্বুল আলামিন তাওরাত দিয়েছিলেন, তাওরাতের ফলক দেওয়া, আল্লাহ পাক বলছেন, ওয়া কাতাবনা আলাহু ফিল আলওয়াহ, আর আমি মূসা আলাইহিস সালামের জন্য ফলকে লিখে দিয়েছিলাম, মিন কুল্লি শাই মাউইজা, প্রত্যেকটি ভালো উপদেশ, ওয়া তাফসীলান লিকুল্লি শাই, আর প্রত্যেক বস্তুর বিশদ আলোচনা, যার প্রয়োজন তাদের রয়েছে আহকাম বিধিবিধানের ক্ষেত্রে। ফাখুযহা বিকুওয়া, এবং আল্লাহ পাক আদেশ করলেন যে তুমি শক্তভাবে তা ধারণ করো, শক্তভাবে ধারণ করো। ওয়া আমুর কওমাকা ইয়াখুযু বিআহসানিহা, এবং তোমার জাতিকে আদেশ করো জাতি করে এই সর্বোত্তম বিধানকে তারা মজবুত করে ধারণ করে। সাউরিকুম দারাল ফাসিকিন, তোমাদেরকে ফাসিকদের বাসস্থান এবং তারা কিভাবে ধ্বংস হয়েছে তা শীঘ্রই আমি দেখাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, সাআসরিফান আয়াতি আল্লাযিনা ইয়াতাকাব্বারুনা ফিল আরদ বিগাইরিল হক ওয়ান ইয়ারাউ কুল্লা আয়াতিন লা ইউমিনু বিহা ওয়ান ইয়ারাউ সাবিলা রুশদ লা ইয়াতাখিযূহু সাবিলা ওয়ান ইয়ারাউ সাবিলাল গাই ইয়াতাখিযূহু সাবিলা আল আয়া। আল্লাহ পাক বলছেন যে আমার আয়াত থেকে আমি ফিরিয়ে দেবো ওই সব লোকদেরকে, অর্থাৎ তাদেরকে ইমান নিয়ে আসার তৌফিক দেব না, সৎ কাজের তৌফিক দেব না, তারাকে আল্লাযিনা ইয়াতাকাব্বারুনা ফিল আরদ, যারা পৃথিবীতে অহংকার করবে অন্যায়ভাবে, বেগাইরিল হক, তাহলে যাদের অন্তরে অহংকার আছে তাদেরকে আল্লাহ পাক হেদায়েত দান করেন না। ওয়াই ইয়ারাউ কুল্লা আয়াতিন লা ইউমিনু বিহা, যদি সব রকমের তারা নিদর্শন মুজিজা দেখে নেই তবু তারা ইমান নিয়ে আসবে না। ওয়াই ইয়ারাউ সাবিলা রুশদ লা ইয়াতাখিযু সাবিলা, যদিও তাদেরকে ভালো পথ দেখিয়ে দেওয়া হয় তবু সেই ভালো পথ তারা গ্রহণ করবে না। ওয়াই ইয়ারাউ সাবিলা গাই, পক্ষান্তরে যদি তাদেরকে খারাপ রাস্তা দেখাই, নোংরামির রাস্তা দেখাই, বদচরিত্রের শিক্ষা দিই, ইয়াতাখিযুহু সাবিলা, তাহলে সেটাই গ্রহণ করবে। আজকাল এক শ্রেণীর মানুষ রয়েছে যাদের প্রকৃতি এমনভাবে বিকৃত হয়েছে যে খারাপ কথা বলেন সেদিকে ঠিক আছে, একটা ইসলামিক অনুষ্ঠান করেন এবং আল্লাহ তার রাসূলের কথা বলেন, তাতে দশজন ২০ জন ৫০ জন পাওয়া মুশকিল হবে, কিন্তু গান বাজানোর ব্যবস্থা করেন, সেখানে নোংরা ছায়া ছবির ব্যবস্থা থাক, সেখানে ভিড়ের শেষ নেই, ফ্রিতে ইসলামিক আলোচনা কেউ শোনার জন্য এবং দিন শেখার জন্য আসতে রাজি হয় না, কিন্তু পয়সা দিয়ে টিকিট কেনে হারাম নোংরা বস্তু দেখে এবং শোনে এক শ্রেণীর মানুষরা। এ হচ্ছে অধিকাংশ মানব জাতির চরিত্র। আল্লাহ পাক বলছেন, যালিকে বিআন্নাহুম কাযযাবু আয়াতিনা, কারণ এরা আমার আয়াতগুলিকে, আমার বিধানকে মিথ্যা প্রতিপন্ন করেছে, ওয়া কানু আনহা গাফিলিন, এবং এসব থেকে তারা চিন্তা ভাবনাহীন ছিল। আল্লাহ পাক বলছেন, আল্লাযিনা কাযযাবু বিআয়াতিনা, যারা আমার আয়াতগুলিকে মিথ্যা প্রতিপন্ন করবে, আমার নিদর্শনকে অস্বীকার করবে, ওয়ালিকাইল আখিরা, এবং পরকালের সাক্ষাৎকে মিথ্যা মনে করবে যে পরকাল হবে না, এইরকমই ওইসব লোকেরা যারা জন্মসূত্রে ইসলাম পেয়েছে কিন্তু কখনো সারা জীবনটা চলে গেল পরকাল বলে চিন্তা হইল না, আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে, কি নিয়ে সাক্ষাৎ করব তার কোনোদিন চিন্তা হইল না। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়াল্লাযিনা কাযযাবু বিআয়াতিনা ওয়ালিকাইল আখিরাতি হাবিতাত আমালুহুম হাল ইউজজাউনা ইল্লা মা কানু ইয়ামালুন, আর যে সব লোকেরা আমার আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করেছে, আল্লাহর বিধানকে মানতে রাজি হয়নি, ওয়ালিকাইল আখির, আর পরকালে যে আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ করতে হবে এবং সেখানে জবাবদেহি করতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, একেও অস্বীকার করেছে, হাবে তাত আমালুম, তাদের সমস্ত কাজ কর্ম নিষ্ফল হয়ে যাবে। দুনিয়াতে যদি ভালো কাজও করে থাকে তাহলে সেটা কাজে আসবে না, কারণ পরকালে বিশ্বাসী নয়, সুতরাং পরকালে পাবে কেন সে, হাল ইউজজাউনা ইল্লা মা কানু ইয়ামালুন, তাদেরকে তাদের কর্মেরই একমাত্র প্রতিদান দেওয়া হবে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم واتخذ قوم موسى من بعده من حليهم عجلا جسدا له خوار ألم يروا أنه لا يكلمهم ولا يهديهم سبيلا اتخذوه وكانوا ظالمين الله پاک سورة عرف آيات نمبر 148 إرشاد کرچن মুসা আলি সাল্লামের জাতি সম্পর্কে যে তার মুসা আলি সাল্লাম যখন তাওরাত নেওয়ার জন্য গিয়েছিলেন তুর পাহাড়ে 40 দিনের জন্য সেই সময় তারা এক গোবৎসের পূজা শুরু করেছিল মহান আল্লাহ বলছেন ওয়াত্তাখাযা কওম মুসা মিন বাদিহি মিন হুলিয়াহিম ইজলান জাসাদাল্লাহু খুয়ার মুসা আলি সাল্লামের সম্প্রদায় বনি ইসরাইল মুসা আলি সাল্লামের চলে যাওয়ার পরে তুর পাহাড়ে আল্লাহ পাকের সাথে সাক্ষাতের উদ্দেশ্যে তৈরি করে নিয়েছিল মিন হুলিয়াহিম ইজলান জাসাদাহ তাদের যে অলঙ্কারগুলি ছিল যে অলঙ্কারগুলি তারা নিয়ে এসেছিল সাথে করে সেগুলি থেকে এক গোবৎসের অবয়ব দিয়ে তারা তৈরি করেছিল অর্থাৎ গরুর মতো করে গাভীর মতো করে তৈরি করেছিল লাহু খুয়ার এবং যা হাম্বা হাম্বা বলছিল যাতে থেকে যেমন গরুর আওয়াজ হয় সেই আওয়াজ আসছিল আলাম ইয়ারাও আর এই আওয়াজে তারা ধোকা খেয়ে গেছিল অথচ তাদের চিন্তা করা উচিত ছিল আল্লাহ পাক বলছেন আলাম ইয়ারাও তারা কি চিন্তা করে দেখে না আন্নাহু লা ইউকাল্লিমুহুম এই যে গরুর পূজা শুরু করলো এটা তাদের সাথে কথাও বলে না ওয়ালা ইয়াহদিহিম সাবিলা এবং তাদেরকে কোনো রাস্তাও দেখায় না দিক নির্দেশনাও দেয় না তাদেরকে কোনো কথা বলতেও পারে না তাহলে কি করে তার পূজা শুরু করলো ইত্তাখাযু ওয়া কানু জালিমিন অথচ তাকে উপাস্য হিসাবে ধরে নিল আর তারই পূজা করা শুরু করলো ওয়া কানু জালিমিন এরা বড় জালেম হয়ে পড়েছিল ওয়ালাম্মা সুকিতা ফি আইদিহিম ওয়া রাও আন্নাহুম ক্বাদ দাল্লু ক্বালু লা ইন লাম ইয়ারহামনা রাব্বুনা ওয়া ইগফির লানা লানাকুনান্না মিনাল খাসিরিন যখন তারা অনুতপ্ত লজ্জিত হয়ে পড়ল সুকিতা ফি আইদিহিম অর্থাৎ অনুতপ্ত লজ্জিত হয়ে পড়ল যে কাজ তো আমরা ভুল করেছি অপরাধ করেছি রাও আন্নাহুম ক্বাদ দাল্লু আর বুঝতে পারল যে এরা পথভ্রষ্ট হয়ে গেছে ক্বালু তখন তারা বলল যে লা ইল্লাম ইয়ারহামনা রব্বুনা আমাদের প্রতিপালক আল্লাহ যদি আমাদের উপর দয়া না করেন ওয়া ইগফির লানা আর আমাদেরকে মার্জনা না করেন তাহলে তো আমরা ক্ষতিগ্রস্তদের দলে শামিল হয়ে গেছি ওয়ালাম্মা রাজা মূসা ইলা কওমিহি গাযবান আসিফা মূসা আলাইহিস সালাম আসলেন ফিরে আল্লাহ পাকের দরবার থেকে নিজের জাতির কাছে এসে এই অবস্থা দেখে অত্যন্ত রাগান্বিত এবং দুঃখিত হইলেন আল্লাহ পাক বলছেন যখন মূসা আলাইহিস সালাম নিজ জাতির কাছে ফিরে আসলেন গজবান আসিফা রাগান্বিত এবং দুঃখিত অবস্থায় তালা বললেন এসে বেসামা খালাফ তুমি মিম্বাদি আমার পরে তোমরা কতই না নিকৃষ্ট প্রতিনিধিত্ব করেছ কত না খারাপ প্রতিনিধিত্ব করেছ এইরকম কাজের জন্য তোমাদেরকে ছেড়ে গিয়েছিলাম আজেল তুম আমরা রব্বিকুম তোমরা তোমাদের প্রতিপালকের আদেশের আগেই তাড়াহুড়া করেছ ওয়াল কাল আল ওয়াহা রাগ সামলাতে না পেরে তিনি যে তাওরাতের ফলক ছিল তা ফেলে দিলেন হাত থেকে ওয়া আখাযা বিরাসে আখিহি ইয়াজুরুহু ইলাইহি এবং তার ভাইয়ের মাথার চুল ধরে নিজের দিকে টানা শুরু করলেন রাগান্বিত হলেন হারুনের উপর যে হারুন তোমাকে তো আমার প্রতিনিধি বানিয়ে গেছিলাম তুমি কি করেছিলে কাল আবনা উম্মা ইন্নাল কওমাস্তাযাফুনি ওয়া কাদু ইয়াক্তুলুনানি ফালা তুশমিত বিআল আদা ওয়া লা তাজআলনি মাল কওমিজ জালিমিন বললেন হারুন আলাইহিস সালাম মূসা আলাইহিস সালাম ভাই যে আমার মায়ের পেটের সন্তান এই জন্য মায়ের পেটের সন্তান বলেছেন যে হয়তো মা তাদের এক ছিল কিন্তু বাবা দুই ছিল অথবা এই জন্য বলেছেন যে অনেক সময় নিজের ভাই হয়তো আপন ভাই মা বাপ একই কিন্তু অনেক সময় তার অন্তরে যাতে করে দয়া বেশি হয় এই জন্য এবং নিজের ঘনিষ্ঠতাকে প্রকাশ করার উদ্দেশ্যে বলা হয় যে তুমি তো আমার মায়ের পেটের ভাই তো আল্লাহ পাক বলছেন যে হারুন বলল যে হে আমার মায়ের পেটের ভাই ইন্নাল কওমাস্তাযাফুনি এই জাতি বনি ইসরাইল আমাকে অত্যন্ত দুর্বল ভেবে নিয়েছিল দুর্বল মনে করেছিল ওয়া কাদু ইয়াক্তুলুনানি এমনকি আমাকে হত্যা করতে এরা ইচ্ছুক হয়েছিল যে আমাকে মেরেই দিবে ফালা তুশমিত বিআল আদা সুতরাং আমার ব্যাপারে শত্রুদেরকে হাসায়েন না শত্রুদেরকে সুযোগ দিয়েন না এরা আমাকে কোন রকমের মুখ খোলার সুযোগ দেয়নি ওয়ালা তাজআলনি মাল কওমিজ জালিমিন আমাকে জালেম সম্প্রদায়ের দলভুক্ত করে দিয়েন না قال رب اغفر لي ولاخي وادخلنا في رحمتك وانت ارحم الراحمين তখন মূসা আলাইহিস সালাম বললেন যে হে আল্লাহ হে পালনকর্তা আমাকে মাফ করে দাও আমার ভাইকেও মাফ করে দাও ওয়াদখিলনা ফি রাহমাতিকা তোমার দয়ায় দাখিল করো ওয়ান্তা আরহামুর রাহিমিন তুমি সমস্ত দয়ালুদের চাইতে অতি দয়াবান মহান আল্লাহ ইরশাদ করেছেন ইন্নাল্লাযীনা ইত্তাখাযুল ইজলা সায়ানালুহুম গাযাবু মির রাব্বিহিম ওয়া যিল্লাতুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া কাযালিকা নাজজিল মুফতারিন নিশ্চয় ওই সব লোকেরা যারা গোবৎসকে মাবুদ হিসাবে গ্রহণ করেছিল এ গোবৎসের পূজা শুরু করেছিল সায়ানা লহম গাযাবুম মির রাব্বিহিম তাদের পালনকর্তার পক্ষ থেকে তাদের উপর ক্রোধ অবশ্যই এসে পতিত হবে ওয়াযিল্লাতুন ফিল হায়াতিদ দুনিয়া এবং এই পার্থিব জীবনে তাদের জন্য লাঞ্ছনা অবশ্যই রয়েছে ওয়াকাযালিকা নাজজিল মুফতারিন আর এইভাবে যারা মিথ্যা রচনাকারী তাদেরকে আমি প্রতিদান দিয়ে থাকি ওয়াল্লাযিনা আমালুস সাইয়্যাত পক্ষান্তরে যারা খারাপ কাজগুলি করবে সুম্মা তাবু মিন বাদিহা তারপরে তারা তওবা করে নেবে ও আমানু এবং ঈমানের নবায়ন করবে ইন্না রাব্বাকা মিন বাদিহা লাগাফুরুর রহিম নিশ্চয় এসব গুনাহ করার পরে এবং ঈমান নিয়ে আসার পরে যে সংশোধন করলো তওবা করে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই শ্রেণীর লোকদের জন্য অতি মার্জনাকারী দয়াবান মহান আল্লাহ ইরশাদ করেছেন ওয়ালাম্মা সাকাতান মূসাল গাযাব আখাযাল আলওয়াহা ওয়া ফি নুসখাতিহা হুদাম ওয়া রাহমাতুন লিল্লাযীনা হুম লিরাব্বিহিম ইয়ারহাবুন যখন মূসা আলাইহিস সালামের ক্রোধ ঠান্ডা হইল যে জাতি শিরকে লিপ্ত হয়ে গেছে এর উপর যে রাগ উঠেছিল সেটা যখন ঠান্ডা হইল আখাযাল আলওয়াহা তখন তাওরাতের ফলকগুলিকে নিজে হাতে নিলেন ওয়া ফি নুসখাতিহা হুদা আল্লাহ পাক বলছেন যে এই তাওরাতের যে ফলক ছিল এতে ছিল আল্লাহ পাকের পক্ষ থেকে হেদায়াত দিক নির্দেশনা এবং এতে ছিল রহমত করুণা ওই সব লোকদের জন্য যারা নিজ রবকে ভয় করে মহান আল্লাহ তারপরে ইরশাদ করেছেন ওয়াখতারা মূসা কওমাহু সাবঈনা রাজুলান লিমিকাতিনা ফালাম্মা আখাযাতহুম রাজফাতু ক্বালা রাব্বি লাউ শিতা আহলাকতাহুম মিন ক্বাবল ওয়া ইয়্যায়া আতুহলিকুনা বিমা ফা'ালা সুফাহাউ মিন্না ইন হিয়া ইল্লা ফিতনাতুকা তুযিল্লু বিহা মান তাশাউ وتهدي من تشاء انت ولينا فاغفر لنا وارحمنا وانت خير الغافرين الله পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাম সম্পর্কে এবং তার সম্প্রদায় সম্পর্কে এখানে একটি ঘটনার দিকে ইঙ্গিত করেছেন সেটা হচ্ছে মূসা আলাইহিস সালামের কাছে তার জাতিরা বলল যে হে মূসা লান নুমিনা লাক হাত্তা নারা আল্লাহ জাহরা যতক্ষণ পর্যন্ত আল্লাহকে আমরা দেখতে না পাবো তোমার কথা বিশ্বাস করব না আল্লাহকে দেখিয়ে দাও তখন মূসা আলাইহিস সালাম সেই জাতি থেকে বনী ইসরায়েলের মধ্যে থেকে 70 জনকে বাছাই করলেন এই কথা আল্লাহ পাক এখানে বর্ণনা করেছেন ওয়াখতারা মূসা কওমাহু মূসা আলাইহিস সালাম তার জাতি হতে 70 জন মানুষকে সাবঈনা রাজুলান 70 জন পুরুষকে বাছাই করলেন লিমিকাতিনা আমার নির্ধারিত সময়ের উদ্দেশ্যে ফালাম্মা আখাযাতহুমুর রাজফা যখন তাদেরকে ভূমিকম্প পাকড়াও করল এবং তারা সেখানে ধ্বংস হয়ে গেল কালা তখন মূসা আলাইহিস সালাম বলল রব্বে হে প্রতিপালক লাউ শিতা আহলাকতাহুম মিন ক্বাবলু আইয়্যায়া আল্লাহ তুমি যদি চাইতে তাহলে আমাকে আর এদেরকে এর পূর্বেই ধ্বংস করে দিতে আতুহলিকুনা বিমা ফা'আলা সুফাহা মিন্না আমাদের কি কি ধ্বংস করে দিবে আমার সাথী সঙ্গীগুলোকে কি ধ্বংস করে দিবে এই জন্যই যে আমাদের কিছু নির্বোধ লোকেরা এইরকম দাবি দাওয়া করেছে যে আল্লাহকে আমরা দেখতে চাই তাহলে বিশ্বাস করব আল্লাহ এই গুনাহের উপর পকড়াও করিও না ইন হিয়া ইল্লা ফিতনাতুকা এই তো হচ্ছে তোমার একমাত্র পরীক্ষা তুদিল্লু বিহা মান তাশা যা দিয়ে তুমি যাকে ইচ্ছা গুমরা করে থাকো অতাহাদি মান তাশা যাকে ইচ্ছা তুমি দিক নির্দেশনা দিয়ে থাকো হেদায়ত দিয়ে থাকো আনতা ওয়ালিও না হে আল্লাহ তুমি আমাদের পৃষ্ঠপোষক বন্ধু ফাগফিরলানা সুতরাং আমাদেরকে মাফ করে দাও ওয়ারহামনা আমাদের উপর দয়া করো ওয়ান্তা খায়রুল গাফিরিন তুমি সর্বোত্তম মার্জনাকারী ওয়াকতুব লানা ফি হাযিহি দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরা মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ এই পৃথিবীতে আমাদের জন্য মঙ্গল বিধিবদ্ধ করো ওয়া ফিল আখিরা এবং পরকালেও ইন্না হুদনা ইলাইক নিশ্চয়ই আমরা আপনার দিকে প্রত্যাবর্তনকারী তাআলা তখন আল্লাহ পাক বললেন আযাবি উসিবু বিহি মান আশা আমার আযাব যাকে ইচ্ছা এই আযাব দিয়ে আমি পকড়াও করব ও রহমতি ওয়াসিয়াত কুল্লা শাই তবে আমার রহমত আমার করুণা প্রত্যেকটি বস্তুকে পরিব্যাপ্ত যেই ব্যক্তি আল্লাহ পাকের দয়া চাইবে অবশ্যই পাবে ফাসা আক্ত বহালিল্লাযিনা ইত্তাকুন সুতরাং এই আমার রহমতকে বিধিবদ্ধ করে দেব শীঘ্রই ওই সব লোকেদের জন্য যারা সংযত হবে পাপ থেকে বেঁচে থাকবে ওয়ুতুনাজ যাকাত এবং যাকাত প্রদান করবে ওয়াল্লাযিনা হুম বিআয়াতিনা ইউমিনুন আর যারা আমার বিধানাবলী আমার আয়াতসমূহের প্রতি বিশ্বাস করবে বেশ কিছু বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। আল্লাহাক ইরশাদ করেছেন যে ওইসব লোকেদের জন্য আল্লাহ পাক তার রহমত কে লিখে দিয়েছেন। এই আয়াতের সম্পর্ক আগের আয়াতের সাথে রয়েছে, যাতে বলা হয়েছে ফাসা আকতুবাহা লিল্লাযিনা ইত্তাকুন, ওই সব মানুষের জন্য আমি আমার রহমতকে নির্ধারিত করেছি যারা সংযত হবে, যারা যাকাত প্রদান করবে এবং যারা আমার বিধানের প্রতি ইমান নিয়ে আসবে এবং যারা ওই রাসুলের অনুসরণ করবে যে রাসুল ছিলেন নবী আল উম্মি, নিরক্ষর নবী, এমন নবী যেই নবীর কাছে অক্ষরের জ্ঞান ছিল না, তিনি কোনো মাদ্রাসায় কোনো শিক্ষকের কাছে কোনো আক্ষরিক জ্ঞান হাসিল করেননি, পড়াশোনা করেননি, তারপরেও তিনি সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য সর্বোত্তম শিক্ষক ছিলেন। আল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহু ফিত তাওরাত ওয়াল ইনজিল, আর যে কথা তারা লিখিত পাবে তাদের নিকট তাওরাতেও এবং ইনজিলেও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী তাওরাত এবং ইনজিলে যা রয়েছে আল্লাহর পক্ষ থেকে তাতে এসব বিষয়গুলি রয়েছে। আল্লাহ পাক বলছেন যে বিষয়গুলি রয়েছে তার মধ্যে একটি হচ্ছে ইয়ামুরুহুম বিল মারুফ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানব জাতিকে সৎ কাজের উপদেশ দিবেন, ওয়ায়ানহাহুম আনিল মুনকার এবং অন্যায় কাজে বাধা দিবেন, অন্যায় কাজকে নির্মূল করবেন তিনি, ওয়ায়ুহিল্লু লাহুমুত তাইয়্যিবাত এবং তাদের জন্য পাক পবিত্র বস্তু এবং বিষয়গুলিকে হালাল করবেন, ওয়ায়ুহাররিমু আলাইহিমুল খাবায়েস এবং তাদের উপর নোংরা এবং নিকৃষ্ট বস্তু যেগুলি ইহকাল পরকালের ক্ষতি করে সেগুলিকে তিনি হারাম করবেন। এই ছিল নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের মিশন। ওয়াদাউ আনহুম ইসরাহুম ওয়াল আগলাল আল্লাতী কানাত আলাইহিম, এবং তাদের থেকে ওই গুরুভারকে সরিয়ে দেবেন যা তাদের উপর তারা নিজেরা চাপিয়ে নিয়েছিল, অথবা আল্লাহ পাক রব্বুল আলামিন যা এমন বেশ কিছু বিধান দিয়েছিলেন যেগুলি মানুষের জন্য হয়তো কষ্টকর ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন সেগুলি হালকা করে দিয়েছেন এই উম্মতের উপর। ওয়াল আগলাল আল্লাতী কানাত আলাইহিম, আর যে তাদের উপর শৃঙ্খলা ছিল, তাদের উপর যেসব শৃঙ্খলা ছিল এবং তাতে তারা বন্দী ছিল এগুলি সরিয়ে দেবেন। ফাল্লাযীনা আমানু বিহি, সুতরাং যারা তার প্রতি ঈমান নিয়ে আসবে, ওয়া আজ্জারুহু এবং তার সম্মান প্রদর্শন করবে, ওয়া নাসারুহু এবং তার সাহায্য সহযোগিতা করবে, ওয়াত্তাবাউ নূর আল্লাযী উনজিলা মাহু এবং সেই জ্যোতির অনুসরণ করবে, অর্থাৎ আল কোরআনের বিধানের অনুসরণ করবে যা তার সাথে নাজিল করা হয়েছে, উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হবে সফল কাম। মহান আল্লাহ ইরশাদ করেছেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, হে নবী তুমি বলে দাও, হে মানব সকল, আমি আল্লাহর রাসূল হয়ে এসেছি তোমাদের সকলের উদ্দেশ্যে। এই আয়াত স্পষ্ট প্রমাণ করে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা বিশ্বের মানবতার জন্য নবী রাসূল হয়ে এসেছেন, সারা বিশ্বের মানবতার জন্য করুণা রহমত স্বরূপ এসেছেন এবং সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য ফরজ যে তাঁর রেসালাতে বিশ্বাসী হবে, তার প্রতি ঈমান নিয়ে আসবে, তার প্রতি যেই গ্রন্থ আল্লাহ পাক নাজিল করেছেন তার প্রত্যেকটি বিধিবিধানের বাস্তবায়ন করবে এবং তার প্রতি বিশ্বাস করবে। আর যদি তা না করে তাহলে কোনো রেহাইয়ের রাস্তা নেই আল্লাহর আজাব থেকে ইহকাল পরকালের। মহান আল্লাহ ইরশাদ করেছেন, আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, সেই সত্তার পক্ষ থেকে যার জন্য আসমান জমিনের সার্বভৌমত্ব রয়েছে, লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো সত্য মাবুদ নেই, ইয়ুহি ওয়া ইউমিত, যিনি প্রাণ দান করেন আর যিনি মৃত্যু দান করে থাকেন, ফা আমিনু বিল্লাহি ওয়া রাসূলি, সুতরাং তোমরা আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসো আর সেই রাসূলের প্রতি ঈমান নিয়ে আসো যিনি হচ্ছেন নবী উম্মি, যিনি হচ্ছেন নিরক্ষর নবী, আল্লাযী ইউমিনু বিল্লাহি ওয়া কালিমাতিহি, যিনি আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছেন এবং তার কালিমা তার বাণীর প্রতি ঈমান নিয়ে এসেছেন, ওয়াত্তাবিউহু এবং তার অনুসরণ করো, লাআল্লাকুম তাহতাদুন, যাতে করে তোমরা সঠিক পথ পেতে পারো। আল্লাহ পাক আরো ইরশাদ করেছেন, আমিন কওমে মূসা উম্মাতুন ইয়াহদূনা বিল হাক্কি ওয়া বিহি ইয়াদিলুন, মূসা আলাইহিস সালামের সম্প্রদায়ে কিছু লোকেরা এমন ছিলেন, আগের যুগে সেই লোকেরা ছিল আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় অল্প সংখ্যক কিছু লোক, আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার কয়েকজন সাথী সঙ্গী, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত রিসালাতের লক্ষণ দেখে চেনে নিয়ে কোরআনে কারিমের সত্যতার প্রতি বিশ্বাস করেছিলেন এবং ঈমান নিয়ে এসেছিলেন। আল্লাহ পাক বলেছেন, মূসা আলাইহিস সালামের সম্প্রদায়ে একটি দল রয়েছে, ইয়াহুদুনা বিল হক, যারা সত্যের দিক নির্দেশনা দিয়ে থাকে, ওয়াবিহি ইয়াদিলুন, এবং এই সত্য দিয়ে হক দিয়ে তারা বিচার করে থাকে, নাই নীতি প্রতিষ্ঠা করে থাকে। মহান আল্লাহ তারপর ইরশাদ করেছেন, ওয়াকাত্তানাহুম ইসনাতাই আশরাতা আসবাতান উমামা ওয়াওহাইনা ইলা মূসা ইযিস্তাসকাহু কওমুহু আনিদরিব বিআসাকাল হাজার ফানবাজাসাত মিনহু ইসনাতা আশরাত আইনা। আল্লাহ পাক বলছেন যে এই মূসা আলাইহিস সালামের জাতি বনী ইসরায়েলদেরকে আমি ১২টি গোত্রে ১২টি জাতিতে বিভক্ত করেছিলাম। আল্লাহ পাক বলছেন যে ওয়াওহাইনা ইলা মূসা, এবং মূসা আলাইহিস সালামের কাছে ওহী করেছিলাম, ইযিস্তাসকাহু কওমুহু, যখন তার সম্প্রদায় তার কাছে পানি চেয়েছিল যে পানির ব্যবস্থা নেই মূসা, পানির ব্যবস্থা আমাদের করে দাও, তখন আল্লাহ পাক বললেন যে আনিদরে বিআসাকাল হাজার, এ পাথরের উপর তুমি তোমার লাঠি মারো, আনিদরে বিআসাকাল হাজার, তোমার লাঠি পাথরের উপর আঘাত করো, ফাম বাজাসাত মিন হুসনাত আশারাত আইনা, যার ফলে সেই পাথর থেকে ১২টি ঝর্ণা প্রবাহিত হয়েছিল। এবং বনী ইসরায়েলদের মধ্যে ১২টি যেহেতু গোত্র ছিল, প্রত্যেক গোত্র যাতে করে পৃথক পৃথক ঝর্ণার ব্যবস্থা পায়, আল্লাহ পাকের এই বিশেষ অনুগ্রহ তাদের উপর হয়েছিল, আল্লাহ পাক তাদেরকে সম্মানিত করেছিলেন, কিন্তু তারা আল্লাহর দিনকে বিকৃত করেছে আর আল্লাহর দিন থেকে সরে গেছে। তাদের আলেমা কুল্ল ওনাসি মশরাবাহুম, তাদের প্রত্যেকে নিজ নিজ পানির স্থান জেনে গিয়েছিল। ওয়াজাল্লা আলিহিমুল গামাম, আল্লাহ পাক আরও তাদের উপর অনুগ্রহের কথা বলছেন যে তাদেরকে আমি মেঘমালা দিয়ে ছায়া করে দিয়েছিলাম রৌদ্র থেকে বাঁচানোর জন্য সেই খোলা মাঠে। ওয়ানজাল্লা আলিহিমুল মান্না ওয়াসালুয়া, এবং তাদের জন্য আমি মান এবং সালোয়ার খাবার নাজিল করেছিলাম যাতে করে বিনা মেহনত পরিশ্রমে তারা রিজিক খেতে পারে। কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, এবং তাদেরকে বলেছিলাম ওই সব পাক পবিত্র রিজিক তোমরা ভক্ষণ করো যা তোমাদেরকে আমি দান করেছি। অমা জালামুনা, কিন্তু তারা যখন বিরুদ্ধাচরণ করেছে, নাফরমানি করেছে, আল্লাহ পাকের দিনকে বিকৃত করেছে, তারা আমার ওপর জুলুম করেনি, বাড়াবাড়ি করেনি। ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন, তারা নিজেদের উপর জুলুম অত্যাচার করেছে, নিজের ওপর বাড়াবাড়ি করেছে, কারণ এই বাড়াবাড়ি এবং অন্যায় অত্যাচারের পরিণতি তাদেরকে ভোগ করতে হবে। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়াইদ قيل لهم اسكنوا هذه القريه وكلوا منها حيث شئتم وقولوا حتى وادخلوا الباب سجدا نغفر لكم خطيئاتكم سنزيد المحسنين। শরণ করো যখন তাদেরকে বলা হয়েছিল, বনী ইসরায়েলদেরকে বলা হয়েছিল, اسكنوا هذه القريه, এই শহরে তোমরা বসবাস গ্রহণ করো। আল্লাহ পাক বাইতুল মুকদ্দাসে ফিলিস্তিনে তাদেরকে প্রবেশ করতে বললেন, وقولوا منها, আর সেখান থেকে তোমরা ভক্ষণ করতে থাকো, হে সুসুম, যেখানে চাও না কেন। ওয়াকুল হিত্তা, এবং বলো যে আল্লাহ আমাদের গুনাহগুলিকে মোচন করে দাও, মাফ করে দাও। ওয়াদখুলুল বাবা সুজ্জাদা, আর দরজায় যখন প্রবেশ করবে তখন নত হয়ে প্রবেশ করবে, অথবা আল্লাহ পাকের সেজদা শুকর করে এই শহরে প্রবেশ করবে। নাগফির লাকুম খাতিয়াতুকুম, তাহলে তোমাদের গুনাহগুলিকে আমি মার্জনা করে দেবো। সানাজিদুল মুহসিনিন, আর নেককার লোকদেরকে অতিরিক্ত আরও দেব, আল্লাহ পাক ওয়াদা করছেন। কিন্তু এই বদ প্রকৃতির জাতিরা এই আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশকে অমান্য করেছিল, এবং আল্লাহ পাক যে বাণী শিখিয়েছিলেন তাকে বিকৃত করেছিল। ফাবাদদাল্লাযিনা যালামু মিনহুম কাওলান গায়রাল্লাযী ক্বীলা লাহুম, তাদের মধ্যে যারা জালেম তারা সেই কথাকে পরিবর্তন করে দিয়েছিল ওই কথার জায়গায় যা তাদেরকে বলা হয়েছিল। তাদেরকে বলা হয়েছিল হেত্তাতুন, বড় আল্লাহ মাফ করে দাও, তারা বলতো হিন্তা। ফারসালনা আলিম রিজ্জা মিনাস সামাই বিমা কানু ইয়াজলিমু, তাদের জুলম অত্যাচারের কারণে আকাশ থেকে আমি মহামারী পাঠিয়ে দিয়েছিলাম। আল্লাহ পাক প্লেগ মহামারী তাদের উপর দিয়ে বহু লোককে ধ্বংস করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর ইরশাদ করেছেন, ওয়াসআলহুম আনিল কারিয়াতি আল্লাতী কানাত হাযিরাতাল বাহর ইয ইয়াদুনা ফিস সাবত ইয তাতিহিম হাইতানুহু ইয়াওমা সাবতিহিম শুররা ওয়াওমা লা ইয়াসবিতুনা লা তাতিহিম কাযালিকা নাবলুহুম বিমা কানু ইয়াফসুকুন। এই আয়াত থেকে কয়েকটি আয়াত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন বনী ইসরায়েলদের মধ্যে দাউদ আলাইহিস সালামের যুগে যে মাছ শিকার করার ঘটনা ঘটেছিল, যে শনিবারে আল্লাহ পাক মাছ ধরা নিষেধ করেছিলেন এবং তারা হিল্লা করে সেই শনিবারের দিনে মাছগুলিকে ঘিরে রেখে দিয়েছিল বাঁধ দিয়ে, আর তারপরে রবিবারের দিন ধরে নিয়েছিল, আর এই ক্ষেত্রে এক শ্রেণীর লোক নিরবতা পালন করেছিল, কোনো রকমের বাধা দান করেনি এই অন্যায় থেকে, যা আল্লাহ নিষেধ করেছিলেন যে লা তাদু ফিসাবতে, তোমরা শনিবারে মাছ ধরবে না। আল্লাহ পাক তাদের পরীক্ষা করার জন্য শনিবারেই বেশি করে এই মাছগুলি আসত কিনারায়, অন্যদিনে এই মাছগুলির হদিস পাওয়া যেত না। এই ছিল আল্লাহ পাকের বড় পরীক্ষা তাদের জন্য। আর একদল তারা এই অন্যায় কাজ দেখে তারা প্রতিবাদ জানিয়েছিল এবং তাদেরকে উপদেশ দিয়েছিল, নসিহত করেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাতিকে শুধু বাঁচিয়েছিলেন আল্লাহ আযাব থেকে, যেই জাতি ভালো কাজের উপদেশ দিয়েছিল আর অন্যায়ের প্রতিবাদ করেছিল, অন্যায় থেকে তাদেরকে বিরত রাখার জন্য সচেষ্ট হয়েছিল। পক্ষান্তরে যারা বোবা শয়তান হয়ে নিরবতার ভূমিকা পালন করবে তাদেরকে আল্লাহ পাক ধ্বংস করেন। প্রতিটি যুগে মুসা আলাইহিস সালামের কম যে বনী ইসরাইল তাদেরকে আল্লাহ পাক ধ্বংস করেছিলেন। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়াস আলম আনিল কারিয়া, তাদেরকে জিজ্ঞাসা করো ওই জনপদ সম্পর্কে, আল্লাতি কানাত হাজিরাতাল বাহর, যেটা সমুদ্রের তীরে ছিল, ইয আদুনা ফিসাব, যখন তারা শনিবারের দিনে সীমা লঙ্ঘন করত, ইজতাতিহিম হাইতানু ইয়াউমা সাবতিহিম শুরা, যখন তাদের মাছগুলি শনিবারের দিনে দলে দলে আসতো, ঝাঁকে ঝাঁকে আসতো, ওয়াইয়াউমা লা ইয়াসবিতুন আলা তাতিহিম, যেদিন তাদের শনিবার হইতো না, শনিবার পালন করতো না, কারণ শনিবারে তারা তাদের উৎসব করত এবং তাদের বিশেষ ইবাদত করত, লা তাতিহিম, শনিবার ছাড়া অন্য দিন আসতো না, কাযালিকা নাবুলুহুম বিমা কানু ইয়াফসুকুন, এইরকম ভাবে আমি তাদেরকে পরীক্ষায় ফেলেছিলাম তাদের পাপের কারণে। আল্লাহ পাক বলেছেন, ওয়াইয ক্বালাত উম্মাতুম মিনহুম, তাদের একদল বলেছিল, লিমা তাইজুনা কওমান ইল্লাহু মুহলিকুহুম আও মুআযিবুহুম আযাবান শাদীদা, এমন এক জাতি যেই জাতিকে আল্লাহ হয় ধ্বংস করবেন না হলে কঠোর শাস্তি দেবেন, সেই জাতিকে উপদেশ দেওয়ার প্রয়োজন বা কি? উপদেশ দেওয়ার দরকার নেই, আমরা না করলে হলে অন্যায় কাজ। তাহলে একদল, যেই দল নীরব ছিল, নিরপেক্ষ থাকতে চেয়েছিল, এদেরকে ভালো মন্দ কিছু বলতেও যাবে না, এদের সংশোধনও করতে যাবো না, আর আমরা এই শনিবারে মাছও ধরতে যাবো না, এই দলের কথা আল্লাহ পাক এখানে উল্লেখ করেছেন। তাহলে তিন দলে তারা ভাগ হয়েছিল, যেমন তাফসির কারগণ বলেছেন, কালু, তখন যেই দলটি প্রতিবাদ করেছিল অন্যায়ের এবং শনিবারে মাছ ধরতে নিষেধ করেছিল, এই হিল্লা করতে নিষেধ করেছিল, কালু মাযরাতান রাব্বিকুম ওয়ালা আল্লাহুম ইয়াত্তাকুন, তারা বলেছিল যে আমরা দুটি উদ্দেশ্যে তাদেরকে অন্যায় কাজে বাধা দিচ্ছি, ভালো কাজের উপদেশ দিচ্ছি। একটি হচ্ছে যে তোমাদের প্রতিপালকের কাছে আমরা ওজর পেশ করতে পারবো যে আল্লাহ তাদেরকে সৎপথ দেখিয়েছি, তাদেরকে অন্যায় থেকে বিরত থাকতে উপদেশ দিয়েছি। আর একটি উদ্দেশ্য হচ্ছে আমরা আশাবাদী যে হতে পারে তারা সংযত হয়ে যাবে, হতে পারে যে তারা তাদের এই পাপ অন্যায় সীমা লঙ্ঘন করা ছেড়ে দিবে। ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি, যখন তারা ভুলে গেল যা তাদেরকে উপদেশ দেওয়া হয়েছিল, যে লা তাদু ফিসাবত আনজাইনাল্লাযিনা ইয়ানহাউনা আনিসসু, ওই সব লোকদেরকে আমি মুক্তি দান করতাম যারা অন্যায় কাজে প্রতিবাদ করেছিল, ওয়াখাযনাল্লাযিনা যালামু বিআযাবিন বাইসিন বিমা কানু ইয়াফসুকুন, আর যারা জুলম অত্যাচার করেছিল এই শনিবারের দিনে মাছ ধরার হিল্লা বাহানা করে, অথবা যারা নিরবতার ভূমিকা পালন করেছিল, অন্যায় কাজে বাধা দেয়নি, এই সব জালেমদেরকে আমি কঠোর শাস্তিতে পকড়াও করেছিলাম, বিমা কানু ইয়াফসুকুন, তাদের পাপাচারের কারণে। ফালাম্মা আতাও, যখন তারা বাড়াবাড়ি করেছিল, আম্মা নুহু আনহু, আল্লাহ পাক যা নিষেধ করেছেন সেই ক্ষেত্রে, কুল্লাহম, তাদের সম্পর্কে আমি আমার আদেশ করেছিলাম, কুনু কেরাদাতান খাসেইন, তোমরা লাঞ্ছিত বানরে পরিণত হয়ে যাও। আল্লাহ পাক এইভাবে তিন দিন ধরে তাদেরকে বানর করে রেখেছিলেন, লাঞ্ছিত অপদস্থ হয়ে তারা ছিল, তারপরে তাদেরকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছেন। ওয়াইজ তাআযানা রাব্বুকা লায়াবাসান্না আলাইহিম ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইয়াসুমুহুম সুআল আযাব ইন্না রাব্বাকা লাসারিউল ইকাব ওয়া ইন্নাহু লাগাফুরুর রাহিম। আল্লাহ পাক রাব্বুল আলামিন সূরে আরাফের আয়াত নম্বর 167 তে ইরশাদ করেছেন যে আল্লাহ পাকের ঘোষণা, ওয়াইজ তাআযানা রাব্বুকা, স্মরণ করো তোমার প্রতিপালক যখন ঘোষণা করেছেন যে লায়াবাসান্না আলাইহিম ইলা ইয়াউমিল কিয়ামা, এ বনী ইসরায়েলদের ওপর কিয়ামত পর্যন্ত এমন এক জাতিকে নিযুক্ত করবেন, এমন এক জাতিকে চাপিয়ে দেবেন, যারা তাদেরকে কঠোর শাস্তি দেবে। অর্থাৎ আল্লাহ পাক এই ইহুদিদের ভাগ্যে লিখে দিয়েছেন যে কিয়ামত পর্যন্ত তারা নির্যাতিত থাকবে এবং তাদের ওপর এমন এমন জাতিকে নিযুক্ত করবেন যারা তাদেরকে কঠোর শাস্তি দেবে। আর এর ইতিহাস মানুষের সামনে রয়েছে। তবে কিছু সময়ের জন্য যদি তাদেরকে দেখা যায় তারা মাথা চাড়া দিয়েছে, তাহলে তাতে আমাদেরকে প্রতারিত হওয়ার কোনো কারণ নেই, কারণ আল্লাহ পাক রব্বুল তাদেরকে লাঞ্ছিত অপদস্ত করেছেন এবং কিয়ামত পর্যন্ত তারা আল্লাহ পাকের আযাবে পতিত থাকবে। ইন্না রাব্বাকা লাসারিউল ইকাব, নিশ্চয়ই তোমার প্রতিপালক দ্রুত শাস্তিদাতা, ওয়া ইন্নাহু লাগাফুরুর রাহিম, এবং নিঃসন্দেহে তিনি অতি মার্জনাকারী দয়াবান। আল্লাহ পাক তারপর ইরশাদ করেছেন, ওয়া কাত্তানাহুম ফিল আরদি উমামা মিনহুমুস সালিহুনা ওয়া মিনহুম দুনা যালিক ওয়াবলাওনাহুম বিল হাসানাতি ওয়াস সাইয়্যাতি লাআল্লাহুম ইয়ারজিউন। আর এই বনী ইসরায়েলদেরকে আমি বিভিন্ন দলে বিভক্ত করে দিয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই বনী ইসরায়েলদের 71 ফিরকা হবে, বিভিন্ন দলে আল্লাহ পাক বিভক্ত করে দিয়েছেন তাদেরকে। মিনহুমুস সালিহুন, তাদের মধ্যে কিছু ভালো মানুষ রয়েছে, ওয়া মিনহুম দুনা যালিকা, আর কিছু লোক অন্য রকম রয়েছে, এর চাইতে ভিন্ন রয়েছে। ওবালাউনাহুম বিল হাসানাত ওয়াস সাইয়াত, এবং তাদেরকে ভালো মন্দ দিয়ে আমি আল্লাহ পরীক্ষায় ফেলেছি, লা আল্লাহ মিয়ার জিউন, যাতে করে তারা ফিরে আসে। মহান আল্লাহ বলছেন, فخلف من بعدهم خلف ورثوا الكتاب ياخذون عرض هذا الادنى ويقولون سيغفر لنا وان ياتهم عرض مثله ياخذوه الايه আল্লাহ পাক বলছেন যে এই বনি ইসরাইলদের পূর্ব যুগের লোকেদের পরে অবাঞ্ছিত কিছু তাদের স্থলাভিষিক্ত হয়েছে ওয়ারিসুল কিতাব যারা এই কিতাবের উত্তরাধিকারী হয়েছে ইয়া খুজুন আরাজা হাযাল আদনা তারা এই দুনিয়ার নিকৃষ্ট স্বার্থ হাসিল করে থাকে দুনিয়ার নিকৃষ্ট স্বার্থ হাসিল করার জন্য যে কিছুই তারা করতে পারে আর এটা চিরসত্য পৃথিবীর মধ্যে সবচাইতে সুদখোর জাতি সবচাইতে বেশি অপরাধী মানব জাতির জুলুম অত্যাচারকারী জাতি হচ্ছে এই জাতি ওয়াকুলুনা সায়ুগফারু লানা এবং তারা বলবে যে আমাদেরকে মাফ করে দেওয়া হবে ওয়াইয়াতিহিম আরাযুম মিসলুহু ইয়াখুযু এবং তাদের কাছে যদি এই রকমই নিকৃষ্ট দুনিয়ার স্বার্থ আবারও চলে আসে তারপরে নিতে থাকবে সংশোধন তারা করবে না আলাম ইউখাজ আলাইহিম মিসাকুল কিতাব আল্লাহ পাক বলছেন তাদের কাছে কি কিতাবে অর্থাৎ তাওরাতে এই অঙ্গীকার নেওয়া হয়নি আল্লাহ ইয়াকুলু আলাল্লাহ ইল্লাল হক আল্লাহ সম্পর্কে তারা সত্য ছাড়া কোনো মিথ্যা কথা বলবে না ওয়াদারাসু মাফি এবং যা কিছু এই কিতাবে তাওরাতে রয়েছে তা কি তারা পড়েনি চর্চা করেনি ওয়াদারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইত্তাকুন আফালা তাআকিলুন এবং পরকালের শান্তিময় ঘর ওই সব লোকদের জন্য বড়ই মঙ্গলজনক যারা সংযত হবে এবং যারা মুত্তাকি পরহেজগার আল্লাহ ভীরু হবে তাদের জন্য ওই ঘর রয়েছে জান্নাতের আফালা তাআকিলুন তারা কি চিন্তা করে দেখে না মহান আল্লাহ তারপর ইরশাদ করেছেন ওয়াল্লাযিনা ইউমাসসিকুনা বিল কিতাব ওয়া আকামুস সালাত ইন্না লা নুযি আজরাল মুসলিহিন পক্ষান্তরে যারা কিতাবকে মজবুত করে ধারণ করবে আল্লাহ পাক বলছেন যে যারা মজবুত করে আল্লাহ পাকের বিধান আল কিতাবকে অর্থাৎ কোরআনে কারীমকে মজবুত করে ধারণ করবে আল্লাহ পাক তাহলে কোরআনে কারীমকে মজবুত করে ধারণ করতে বলেছেন ওয়া আকামুস সালা এবং সালাত কায়েম করবে ইন্না লা নুযি আজরাল মুসলিহিন নিঃসন্দেহে যারা সংস্কারক তাদের পারিশ্রমিককে আমি বিনষ্ট করি না তাদের কর্মফলকে আমি নষ্ট করে দিই না মহান আল্লাহ এখানে দুটি কথা বলেছেন তা হচ্ছে প্রথম যে আল্লাহ পাকের বিধানকে মজবুত করে ধারণ করবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যদি কোরআনে কারীম এবং আমার আদর্শ সুন্নতকে মজবুত করে ধারণ করো তাহলে কখনো পথভ্রষ্ট হবে না যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ হাদিস রয়েছে তারাক্তু ফিকু আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নতি তাহলে তারপরে এইটি হচ্ছে যারা সংস্কারক তাদের গুণ আল্লাহ পাক তাদেরকে শেষ আয়াতে মুসলিহিন বলেছেন তাহলে যারা সংস্কারক হবে যারা সত্যিকার অর্থে যেভাবে আল্লাহ সংশোধন চান মানব জাতির সেভাবে সংশোধনকারী হবে আকীদা থেকে শুরু করে নবী সাল্লামের আদর্শ সন্ন্যাতের অনুসরণের দিক থেকে শিরক বিদাত থেকে বেঁচে থাকার দিক থেকে তারপরে জীবনের সার্বিক ক্ষেত্রে ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক ক্ষেত্রে জীবনের প্রতিটি ক্ষেত্রে যারা সংস্কারের কাজ করবে তাদের প্রথম গুণ হবে যে তারা কিতাবের প্রতি ইমান রাখবে এবং মজবুত করে তা ধারণ করবে কোরআন সুন্নাকে তারা সমস্ত বিধিবিধানের জন্য সমস্ত সমস্যার সমাধানের জন্য দলিল হিসাবে প্রমাণ হিসাবে পেশ করবে আল্লাহ পাক বলছেন আর তারপরে তাদের বাহ্যিক লক্ষণ হচ্ছে যে তারা পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করবে নামাজ যদি প্রতিষ্ঠা না করে আর যদি বড় বড় কথা বলে তাহলে তারা কোনোদিন সংস্কারক হতে পারবে না আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে বোঝার এবং আমাদের সংশোধন করার তৌফিক দান করেন মহান আল্লাহ তারপর ইরশাদ করেছেন ওয়াইজ নাতাকনাল জাবালা ফাওকাহুম কাআন্নাহু যুল্লা স্মরণ করো যখন পর্বতকে এই বনি ইসরায়েলদের ওপর আমি ঝুলিয়ে দিয়েছিলাম কাআন্নাহু যুল্লা যেন সেটা ছিল একটি সামিয়ানা আল্লাহ সামিয়ানার মতো করে এই পাহাড় পর্বতকে তুলে ধরেছিলেন বনি ইসরায়েলদের ওপর ওজান্নু ওই সময় তুলে ধরেছিলেন যে সময় তাদের কাছে তাওরাত নিয়ে মুসা আলাইহিস সালাম আসলেন আর তাওরাতের বিধিবিধান তাদেরকে পড়ে শোনালেন তাদেরকে বড়ই কষ্টকর মনে হইল আর তাওরাত মানতে রাজি হইল না তখন আল্লাহ ফাকর রব্বুল আলামিন পাহাড়কে তাদের উপর সামিয়ানা রূপে তুলে ধরলেন আল বললেন যে যদি এর প্রতি আমল করো তাহলে ঠিক আছে আর যদি অস্বীকার করো তাহলে পাহাড় দিয়ে তোমাদেরকে পেষে দেব ওয়াজান্নু আন্নাহু ওয়াকিউম বিহিম এবং তাদের এই ধারণা হয়ে গেছিল যে পাহাড় তাদের উপর পড়তে যাচ্ছে খুজু মা আতাইনাকুম বিকুয়া এবং তাদেরকে আমি আদেশ করেছিলাম তোমাদেরকে যা আমি প্রদান করেছি তা শক্তভাবে তোমরা ধরে নাও ওয়াজকুরু মা ফিহি এবং যা তাতে রয়েছে তা তোমরা স্মরণ করো তার চর্চা করো লাআল্লাকুম তাত্তাকুন যাতে করে তোমরা পাপমুক্ত হইতে পারো আল্লাহ পাকের সাদ করেছেন ওয়াইজ আখাযা রাব্বুকা মিন বানি আদাম মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম قالوا بلا شهدنا ان تقول يوم القيامه اننا كنا عن هذا غافلين. মহান আল্লাহ ইরশাদ করেছেন যে শরণ করো, ওয়াইজ আখাযা রাব্বুকা মিন বনি আদম মিন যুহুরিহিম, যখন তোমার প্রতিপালক হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদম সন্তানদের পৃষ্ঠ দেশ থেকে, মানে আদম আলাইহিস সালামের পৃষ্ঠ দেশ থেকে, কোন কোন তাফসীরকারগণ লিখেছেন অথবা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আদম আলাইহিস সালামের যত সন্তান রয়েছে সমস্তের পৃষ্ঠ দেশ থেকে তাদের সন্তানদেরকে আল্লাহ পাক তাদের বংশধরকে গ্রহণ করলেন, যুররিয়াতাহুম, প্রত্যেক মানুষের যে সন্তান সন্ততি জন্মাবে তাদেরকে আল্লাহ পাক তাদের আত্মাগুলিকে গ্রহণ করলেন, ও আশহাদাহুম আলা আনফুসহিম, এবং তাদের ওপর তাদের কাছ থেকে সাক্ষী চাইলেন এই বলে যে আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের পালনকর্তা নই, আমি কি তোমাদের প্রতিপালক নই, এই বলে আল্লাহ পাক সাক্ষী চাইলেন। কালু বালা, তখন সকলেই বলেছিল যে হ্যাঁ অবশ্যই আল্লাহ তুমি আমাদের প্রতিপালক, তুমি আমাদের রিজিকদাতা, তুমি আমাদের সৃষ্টিকর্তা। শাহেদনা, আমরা সাক্ষী দিলাম, আনতা কুলু ইয়াউমাল কিয়ামাত ইন্না কুন্না আন হাযা গাফিলিন, যাতে করে তোমরা কিয়ামতের দিনে না বলতে পারো যে আমরা এর থেকে অনবহিত ছিলাম, বেখবর ছিলাম। আল্লাহ পাক এই যে সাক্ষী নিয়েছেন সেই সাক্ষীর কথা স্মরণ করিয়াদের জন্য আম্বিয়া এবং রসুলগণকে প্রেরণ করেছেন, এবং আল্লাহ পাক বলেছেন ওয়াজাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, স্মরণ করিয়ে দাও। এই যে স্মরণ করিয়ে দেওয়া, স্মরণ করিয়ে দিলে মুমিনদের তাতে উপকার হবে। আল্লাহ পাক ইরশাদ করেছেন আও তাকুলু ইন্নামা আশরাকা আবাউনা মিন ক্বাবলু ওয়া কুন্না যুররিয়াতাম মিন বাদহিম আফাতুহলিকুনা বিমা ফাআলাল মুবতিলুন, অথবা যাতে করে এ কথা না বলতে পারো যে আমাদের পূর্বপুরুষরা শিরিক করেছিল আমাদের পূর্বে, ওয়া কুন্না যুররিয়াতাম মিন বাদহিম, আমরা তাদেরই বংশধর ছিলাম, আর আমরা কি জানবো, বাপদাদা থেকে যা দেখেছি তাই শিখেছি, আফাতুহলিকুনা বিমা ফাআলাল মুবতিলুন, যেসব বাতিলপন্থীরা করেছে তার কারণে আমাদেরকে কি আল্লাহ ধ্বংস করে দিবেন, এ কথাও যেন না বলতে পারো, তোমরা আল্লাহ পাকের কাছে এই সাক্ষী দিয়েছো এবং তোমরা তার অঙ্গীকার করেছো। আল্লাহ পাক বলছেন ওয়া কাযালিকা নুফাসসিলুল আয়াতি ওয়ালা আল্লাহুম ইয়ারজিউন, এইভাবে আমি বিধানাবলীকে বিশদভাবে বর্ণনা করে থাকি যাতে করে তারা ফিরে আসে। মহান আল্লাহ ইরশাদ করেছেন ওয়াতুলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখ মিনহা فَأَتْبَعَهُ الشَّيْطَانُ فَكَانَ مِنَ الْغَاوِينَ وَلَوْ شِئْنَا لَرَفَعْنَاهُ بِهَا وَلَكِنَّهُ أَخْلَدَ إِلَى الْأَرْضِ وَاتَّبَعَ هَوَاهُ الْآيَةُ আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে এমন এক ব্যক্তির কথা বা এমন এক শ্রেণীর লোকের কথা বর্ণনা করেছেন, যদিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এইরকম এক অবাঞ্ছিত ব্যক্তি ছিল বলে কোন কোন তাফসীরকারগণ বলেছেন, অথবা তার আগের যুগে ছিল, কিন্তু এই আয়াতটি হচ্ছে অত্যন্ত ব্যাপক অর্থ বহনকারী। এই রকমের খারাপ গুণ যার মধ্যেই থাকবে সেই ব্যক্তির উপর এই আয়াত বাস্তবায়িত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আরাফের আয়াত নম্বর 175 এ ইরশাদ করেছেন ওয়াতুলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখ মিনহা ফাতবাহু শাইতানু ফাকানা মিনাল গাওিন, এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক ব্যক্তির অবস্থার কথা বর্ণনা করেছেন যে ব্যক্তি সম্পর্কে কারো কারো মত রয়েছে তাফসীরকারদের মধ্যে যে আগের কালে কোন এক ব্যক্তি ছিল যেই ব্যক্তির এই চরিত্র হয়েছিল, আর এই আয়াত প্রত্যেক ব্যক্তির ওপর ফিট হবে যেই ব্যক্তির মধ্যে এই খারাপ চরিত্র পাওয়া যাবে। আল্লাহ পাক ইরশাদ করছেন পতুল আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা, তাদেরকে পড়ে শোনাও হে নবী ওই ব্যক্তির সংবাদ যেই ব্যক্তিকে আমি আমার আয়াত সমূহ প্রদান করেছিলাম, তাকে আমার বিধান সম্পর্কে জ্ঞান দান করেছিলাম, আমার কিতাব সম্পর্কে জ্ঞান দান করেছিলাম, জ্ঞান হাসিল করা ফান সালাখা মিনহা, তা থেকে সেই ব্যক্তি বেরিয়ে পড়েছিল, অর্থাৎ এই বিধানকে এড়িয়ে চলেছিল, জীবনে বাস্তবায়ন করেনি। সুতরাং যে কোনো ব্যক্তি যাকে আল্লাহ পাক দিনের জ্ঞান দান করেছেন, আল কোরআনের জ্ঞান দান করেছেন, নবী সাল্লামের আদর্শ হাদিসের জ্ঞান দান করেছেন, ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করল, তারপরে এই আল্লাহ প্রদত্ত বিধানকে এড়িয়ে চলল, ওর সম্পর্কে এই শাস্তি আল্লাহ পাকের রয়েছে এবং ওকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিকৃষ্ট জীবের সাথে তুলনা করেছেন। আল্লাহ পাক বলছেন ফাত ওয়াহু শয়তান, তখন তার পিছনে শয়তান লেগে গেল, শয়তান তার অনুসরণ করল। ফাকানা মিনাল গাওিন, সুতরাং সেই ব্যক্তি পথভ্রষ্টদের দলভুক্ত হয়ে পড়ল। মহান আল্লাহ ইরশাদ করেছেন ওয়ালাউ শিইনা আলা রাফানাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, আমি যদি আল্লাহ চাইতাম জোরপূর্ব কিছু করব, লা রাফানাহু বিহা, তাহলে তাকে এই আয়াতগুলি দিয়ে উচ্চতর মর্যাদা দান করতাম, উপরে উঠিয়ে দিতাম, সম্মানিত করতাম, কিন্তু সেই ব্যক্তি যেহেতু আল্লাহ পাকের বিধানকে আয়াতকে এড়িয়ে চলল, সুতরাং ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, আল্লাহ পাক বলছেন তবে সেই ব্যক্তি পৃথিবীর দিকে ঝুঁকে পড়ল, আখলাদা ইলাল আরদ, দুনিয়ার প্রতি ঝুঁকে পড়ল, পয়সা নেতৃত্ব ভোগবিলাস খ্যাতি এদিকে ঝুঁকে পড়ল এবং আল্লাহ পাকের বিধানকে সেই ব্যক্তি উপেক্ষা করল, পৃথিবীর দিকে দুনিয়ার দিকে দুনিয়ার লোভ লালসার দিকে ঝুঁকে পড়েছে, ওয়াত্তাবা হাওয়া, এবং এই ক্ষেত্রে নিজের কুপ্রবৃত্তির অনুসরণ করেছে। মানুষ যখন দুনিয়ামুখী হয়ে যায়, পৃথিবীর দিকে ঝুঁকে পড়ে, পরকালকে যখন পিছনে ছেড়ে দেয়, তখন কুপ্রবৃত্তির অনুসরণ করে, তার শরীরের চাহিদা পূরণ করে, তার যৌন চাহিদা পূরণ করে, সেই ক্ষেত্রে হালাল হারামের কোনো পরোয়া করে না, তার মনের চাহিদা পূরণ করে, আল্লাহ তাতে অসন্তুষ্ট হোক অথবা সন্তুষ্ট হোক সেই পরোয়া করে না। ফামাসালুহু কামাসালিল কালব, আল্লাহ বলছেন যে এর দৃষ্টান্ত হচ্ছে কুকুরের দৃষ্টান্ত। আল্লাহ পাক উদাহরণ দিচ্ছেন যে এই ব্যক্তি, যেই ব্যক্তি পৃথিবীর দিকে ঝুঁকে পড়েছে, অথচ আল্লাহ পাক তাকে দিনের জ্ঞান দান করেছিলেন, কিতাবের জ্ঞান দান করেছিলেন, সেই ব্যক্তি হচ্ছে ওই কুকুরের মতো, ইন তাহমিল আলিহি ইয়ালহাস আও তাতরুকুহু ইয়ালহাস, যদি সেই কুকুরের ওপর বোঝা চাপিয়ে দাও তবুও জিহ্বা বের করবে, ইয়ালহাস মানে জিহ্বা বের করার, আও তাতরুকুহু, অথবা যদি কুকুরকে ছেড়ে দাও তার উপর কোনো বোঝা না চাপাও, ইয়ালহাস তবুও জিহ্বা বের করে থাকবে। তো যেই ব্যক্তি লোভী সেই ব্যক্তি দুনিয়ার দিকে এই জিহ্বা বের করে ছুটেছে। যালিকা মাসালুল কওমিল লাযিনা কাযযাবু বিআয়াতিনা, এ হচ্ছে ওই সব লোকেদের উপমা যারা আমার আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করেছে। ফাকসুসিল কাসাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, সুতরাং হে নবী তাদের কাছে সত্য কাহিনীগুলি বর্ণনা করে দাও যাতে করে তারা চিন্তা ভাবনা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সত্য ঘটনাগুলি বর্ণনা করতে বলেছেন যাতে করে মানুষ উপদেশ গ্রহণ করে, এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের এসব সত্য ঘটনাতে বড়ই উপদেশ রয়েছে। কোরআনে কারিমে কোন ঘটনা আল্লাহ পাক, কোন কাহিনী আল্লাহ পাক অসত্য বর্ণনা করেননি, কাল্পনিক বর্ণনা করেননি, এবং সত্য ঘটনা বর্ণনা করেছেন, এইভাবে বর্ণনা করেননি শুধু ঘটনায় বর্ণনা করে রেখে দিলেন, বরং প্রত্যেকটি ঘটনা এই জন্যই আল্লাহ পাক বর্ণনা করেছেন যে তাতে যে শিক্ষণীয় দিকগুলি রয়েছে যা থেকে তার উপদেশ গ্রহণ করতে পারবে, এই উদ্দেশ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সেসব ঘটনা বলে বর্ণনা করেছেন। আল্লাহ বলছেন সাআ মাসালানিল কওমুল লাযিনা কাযযাবু বিআয়াতিনা ওয়া আনফুসাহুম কানু ইয়াযলিমুন, ওই সব সম্প্রদায়ের বড়ই খারাপ দৃষ্টান্ত যারা আমার আয়াতসমূহকে মিথ্যা মনে করেছে, ওয়া আনফুসাহুম কানু ইয়াযলিমুন, এবং নিজের উপরে জুলম অত্যাচার করেছে। মহান আল্লাহ বলছেন মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি, যেই ব্যক্তিকে আল্লাহ পাক রাস্তা দেখাবেন সেই ব্যক্তি রাস্তা প্রাপ্ত হবে, ওমান ইউযলিল, আর যাকে আল্লাহ পাক পথভ্রষ্ট করে দেবেন, ফাউলাইকা হুমুল খাসিরুন, তারাই ক্ষতিগ্রস্তদের দলে শামিল হবে, তারাই ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর ইরশাদ করেছেন ওয়ালাকাদ যারআনা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। মহান আল্লাহ ইরশাদ করছেন যে নিশ্চয় আমি আল্লাহ জাহান্নামের জন্য বহু জিন এবং বহু মানুষকে সৃষ্টি করেছি, বহু জিন এবং বহু মানুষকে আমি সৃষ্টি করেছি জাহান্নামের ইন্ধন বানাবার জন্য। তাহলে এই আয়াত প্রমাণ করে যে যেমন মানুষের মধ্যে থেকে অসংখ্য মানুষকে আল্লাহ পাক জাহান্নামের ইন্ধন বানাবেন, তেমনি জিনদের মধ্যে থেকে অসংখ্য জিনকে আল্লাহ পাক জাহান্নামের জ্বালানি বানাবেন। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের হৃদয় তো ছিল, এর দ্বারা বোঝা যায় যে যেমন মানুষের হিতাহিত জ্ঞান রয়েছে, মানুষের ভালো মন্দের মাঝে পার্থক্য করার ক্ষমতা রয়েছে, তেমন জিনদের মধ্যে আল্লাহ পাক এই ভালো মন্দের ক্ষমতা দান করেছেন এবং ভালো মন্দের মাঝে পার্থক্য করার শক্তি দিয়েছেন। তাদের হৃদয় ছিল কিন্তু তা দিয়ে তারা বোঝার চেষ্টা করত না। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, এবং তাদের চক্ষু তো ছিল কিন্তু তা দিয়ে ভালো জিনিস দেখত না, ভালো বস্তুর দিকে তাকাতো না, এবং সত্যকে চেনার চেষ্টা করত না। ওয়ালাহুম আযানুন, তাদের কান তো ছিল, লা ইয়াসমাউনা বিহা, কিন্তু তা দিয়ে শুনত না, হয় শুনতেই চাইতো না অথবা শুনলে, যেমন একশ্রেণীর লোকেরা আছে শুনলেও শুনে তা গ্রহণ করত না, শোনার মতো শুনত না, উপকৃত হওয়ার জন্য শুনত না। আল্লাহ পাক বলছেন উলাইকা কাল আনআম, এরাই হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো, যারা অন্তর থেকে চিন্তা করে না, যাদের চোখ থেকে ভালো কিছু দেখে না, কান থাকা সত্ত্বেও ভালো কথা শোনে না অথবা শোনেই না, এরা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো, বালহুম আজাল, বরং এরা এর চাইতেও পথভ্রষ্ট, এই আল্লাহ পাকের যে চতুষ্পদ জন্তু রয়েছে সৃষ্টি তার চাইতেও নিকৃষ্ট এরা, উলায়েক হুমুল গাফেলুন, আর এরাই হচ্ছে গাফিল অনবহিত, আল্লাহ পাক রব্বুল আলামিন দিন থেকে বেখবর। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহ পাক বলছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সুন্দর সুন্দর নাম রয়েছে, ফাদউহু বিহা, সুতরাং এই নামগুলির মাধ্যমে আল্লাহ পাকের কাছে তোমরা দোয়া করবে, আল্লাহ পাককে আহ্বান করবে। ওয়াজারুল্লাযিনা ইউলহিদুনা ফি আসমাইহি, আর ওই সব লোকদেরকে ছেড়ে দাও যারা আল্লাহর নামের ক্ষেত্রে বক্রপথ অবলম্বন করে। সায়ুজ্জাওনা মা কানু ইয়ামানুন, যা কিছু তারা করে তার শীঘ্রই তাদেরকে উত্তম বদলা দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এর সুন্দর সুন্দর নাম রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্না লিল্লাহি তিসআতা ওয়া তিসঈনা ইসমান, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিনের 99টি নাম রয়েছে, 100তে একটি কম, 99টি নাম রয়েছে। মান আহসাহা, যারা এই নামগুলিকে মুখস্থ করবে, এই নামগুলির অর্থ বুঝবে, এই নামগুলির বাস্তবায়ন করবে, এই নামগুলির মাধ্যমে আল্লাহ পাকের কাছে দোয়া করবে, আল্লাহকে ডাকবে, দাখালাল জান্নাহ, তারা জান্নাতে যাবে। এবং এই নামগুলিতে বক্রতা অবলম্বন করা হচ্ছে বিভিন্ন রকমের, এই নামগুলিতে বক্রতা অবলম্বন করার একটি পদ্ধতি হচ্ছে যা জাহিলিয়াতের যুগের মুশরিকরা করত, আল্লাহর নাম থেকে তারা লাত শব্দকে বের করে তারা প্রতিমা বানিয়েছিল এবং লাতের তারা উপাসনা করত। এই রকমই উজ্জা দেবীর নামটিকে তারা নিয়েছিল, আজিজ আল্লাহ পাকের যে নাম রয়েছে সেই নাম থেকে, এবং তারা পূজা করত। এই রকমই মানাত যে তাদের প্রতিমা ছিল, এই মানাত নামটি তারা আল্লাহ পাকের যে আল মান্নান নাম রয়েছে এই আল মান্নান নাম থেকে তারা নিয়েছিল এবং তার পূজা করত। তো এই হচ্ছে যারা আল্লাহর নামকে বিকৃত করে দেবদেবীর বা তাদের প্রতিমা পুতুলের নাম করেছে। আর আল্লাহর নামের ক্ষেত্রে বক্রপথ অবলম্বন করা হচ্ছে আল্লাহর নাম গুণাবলীকে অস্বীকার করা, যেমন আল্লাহ পাকের আরশে থাকাকে অস্বীকার করা, আল্লাহ পাক রব্বুল আলামিন যে শোনেন দেখেন, আল্লাহ পাক সবকিছু জানেন, এগুলি অস্বীকার করা, আল্লাহ পাক রব্বুল আলামিনের চেহারা রয়েছে একে অস্বীকার করা, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাত রয়েছে তার যেমন হাত উপযোগী হইতে পারে এগুলিকে অস্বীকার করা, আল্লাহ পাক রব্বুল এক কথায় যে সব গুণাবলীগুলি রয়েছে সেই গুণাবলীগুলিকে অস্বীকার করা, তার নাম থেকে যে গুণগুলি বেরোয় সেগুলিকে অস্বীকার করা, তার সে সত্তাগত গুণ হোক অথবা তার কর্মগত গুণ হোক যত গুণ রয়েছে সেগুলিকে অস্বীকার করা। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আকাশে অবতরণ করেন, এক শ্রেণী বিদাতপন্থী রয়েছে যে না আল্লাহ পাকের রহমত নেমে আসে, আল্লাহ পাক অবতরণ করেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন আর আল্লাহ পাক সর্বত্র বিরাজমান, এগুলি হচ্ছে আল্লাহ পাকের নামের ক্ষেত্রে বক্রপথ অবলম্বন করা। আল্লাহ পাক তাদেরকে শীঘ্রই তাদের শাস্তি দেবেন। অমিম্মান খালাকনা উম্মাতুন ইয়াহদূনা বিল হাক্কি ওয়া বিহি ইয়াদরুন, আল্লাহ পাক বলছেন যে সব সৃষ্টি আমি সৃষ্টি করেছি অর্থাৎ মানব জাতির মধ্যে এমন একটি সম্প্রদায় রয়েছে যারা সত্য দিয়ে দিক নির্দেশনা দেয়, ওয়া বিহি ইয়াদরুন, এবং সত্য দিয়ে ন্যায়সঙ্গত তারা বিচার করে থাকে। ওয়াল্লাযিনা কাযযাবু বি আয়াতিনা, পক্ষান্তরে যারা আমার আয়াতগুলিকে মিথ্যা প্রতিপন্ন করবে, সানাস্তাদরে জুমিন হাইসু লা ইয়ালামুন, তাদেরকে আমি ধীরে ধীরে পকড়াও করবো এমন ভাবে যে টের পাবে না, ধ্বংসের দিকে আমি ধীরে ধীরে নিয়ে যাব এমন ভাবে যে টের পাবে না, অমলি লাহুম, এবং তাদেরকে আমি অবসর দিয়ে থাকি, ইন্না কাইদি মাতিন, নিশ্চয়ই আমার কৌশল অত্যন্ত সূক্ষ্ম, আল্লাহ পাক রব্বুল আলামিন কৌশল অত্যন্ত সূক্ষ্ম। আওয়ালাম ইয়াতাফাক্কারু মা বিসাহিবিহিম মিন জিন্না, তারা কি চিন্তা করে দেখে না যদি তাদের সাথী মোহাম্মদ সাল্লাহ আলাইহি সাল্লামের মধ্যে কোনো রকমের পাগলামি নেই, তিনি পাগল উন্মাদ নন, ইনহুয়া ইল্লা নাযীরুম মুবিন, তিনি তো একমাত্র সুস্পষ্ট সতর্ককারী। মহান আল্লাহ আরো ইরশাদ করেছেন আওয়ালাম ইয়ানজুরু ফি মালাকুতিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ামা খালাকাল্লাহু মিন শাই ওয়া আন আসা আন ইয়াকুনা কাদ ইক্তারাবা আজালুহুম, তারা কি দেখে না আসমান এবং জমিনের সৃষ্টিতে, আসমান জমিনের মধ্যে যত সৃষ্টি আল্লাহ পাক রেখেছেন, যেসব আল্লাহ পাক রব্বুল আলমিনের কুদরত ক্ষমতার বহিঃপ্রকাশ রেখেছেন সেগুলি কি তারা চিন্তা করে দেখে না? অমা খালাক আল্লাহ মিন শাই, আর যা কিছু আল্লাহ পাক সৃষ্টি করেছেন, ওয়ান আসা আন ইয়াকুনা কাদ ইক্তারাবা আজালুহুম, আর হতে পারে যে তাদের নির্ধারিত সময় নিকটবর্তী হয়ে গেছে, ফাবি আই হাদিসিম বাদাহু ইউমিনুন, এরপরে কোন কথার প্রতি তারা বিশ্বাস করবে যদি আল্লাহর কথা বিশ্বাস না করে? মাই ইউদিল্লাহু ফালা হাদিয়ালা ওয়া ইয়াযারুহুম ফি তুগিয়ানিহিম ইয়ামাহুন, আল্লাহ পাক বলছেন যে আল্লাহ পাক যাকে বিভ্রান্ত করে, সঠিক পথ না দেখায়, তাকে কোনো ব্যক্তি কোনো শক্তি সঠিক পথ দেখাতে পারে না। ওয়াজা রহম ফি তুগিয়ানিহিম ইয়ামাহুন, এবং তাদেরকে আল্লাহ পাক ছেড়ে দেন, যাদেরকে পথভ্রষ্ট করেন তাদেরকে আল্লাহ পাক ছেড়ে দেন,